إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন বরকতময়, যিনি সবকিছুর মালিক, যিনি সর্বশক্তিমান, দরুদ ও সালাম লাগল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি, যিনি সবচেয়ে বেশি সুন্দর আমল করে গেছেন এবং সুন্দর আমলের রাস্তা বাতলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা বারিক আলাইহি। আজকে পহেলা মুহররম 1431 হিজরি শুক্রবার মুবারক দিন এবং বছরের প্রথম দিন। আল্লাহ পাক যেন আমাদের এই বছরকে বরং আগামী পুরো জীবনকে বরকতময় করে দিন। আল্লাহ পাক আমাদের কাজে কর্মে আমলে দিন দুনিয়ার কাজে পরিবার পরিজনে সন্তান সন্ততিতে ধন সম্পদে আল্লাহ পাক যেন স্বাস্থ্য শরীরে বরকত দান করেন। যেসব ভাইয়ের এখানে হাজির হয়েছেন দিন শিখার জন্য, আল্লাহ পাক তাদেরকে দিন শিখার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক তাদের জীবনকে যেন বরকতপূর্ণ করে দেন। আমি গত সপ্তাহের ওয়াদা হিসাবে আজকে সূরাতুল মুলকের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। এই বছরে যত তাড়াতাড়ি সম্ভব এই পারার তাফসীর করে শেষ করব, কারণ বিদেশ থেকেও আমাদের কাছে অনেক তলব এসছে কোরআনের তাফসীরের, সহিহ হাদিসের আলোকে কোরআন কারিমের তাফসীর করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে যে তাফসীরটি রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসির, তার সাথে অন্যান্য তাফসীর পড়ে যেসব কথা তাফসীরে পেশ করা সম্ভব এবং আমার এল মোতাবেক সহি, সেগুলিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে দুটি হাদিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, যিনি হাদিসের হাফেজ ছিলেন এবং কোরআনের মুফাসসির ছিলেন এবং কোরআনের তাফসীর হাদিস দিয়ে এ একটি বিশুদ্ধ তাফসীর, যাতে সুন্দরভাবে কোরআনের তাফসীর কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দিয়ে সাহাবায়ে কেরাম তাবেইনদের উক্তি দিয়ে করা হয়েছে। কোরআনের তাফসীরের ক্ষেত্রে বেশ কিছু হাদিস এমন পাওয়া যায় বা বেশ কিছু ফজিলত এমন পাওয়া যায় যেগুলি দুর্বল, জয়ীফ অথবা জাল, আর এর উপরে নির্ভরশীল হচ্ছে আমাদের দেশের কোরআনের তর্জমাগুলিতে যে কোরআনের নকশা দেওয়া আছে। নকশা প্রথম কথা ভিত্তিহীন, জাল জয়ীফ কিছু নয়, মানুষের বিদাতিদের মন গড়া নকশা, এগুলি ইসলাম বিরোধী নকশা, যেগুলি আমাদের দেশের কোরআনের তাফসীরের শুরুতে অথবা শেষে প্রত্যেক সুরার নকশা তাবিজ করার জন্য দেওয়া আছে। তার সাথে সাথে বেশ কিছু ফজিলত বয়ান করা আছে যে এই সুরা যদি এতবার পড়েন তো এই পাবেন, এই সুরা যদি এইভাবে আমল করেন তো এই পাবেন, এই সুরা যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে গরিব থাকবেন না, অভাব দূর হয়ে যাবে, যেমন সুরা ওয়াকেয়া সম্পর্কে আছে, এইরকম বহু কথাই জাল জয়ীফ ভিত্তিহীন কথাবার্তা রয়েছে। সুতরাং সুরাবলীর তাফসীরের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে সহি ফজিলত জানতে হবে এবং তার প্রতি আমল করতে হবে, আর জাল জয়ীফের দুর্বল ভিত্তিহীনের খুব ছড়াছড়ি রয়েছে সেগুলি থেকে সতর্ক থাকতে হবে। আমরা যেগুলি সহি ফজিলত সেগুলি বয়ান করব, আর বাকি জয়ীফ জাল থেকে আমরা সতর্ক করব অথবা আমরা বেঁচে থাকব ইনশাআল্লাহ। সূরাতুল মুলকের তাফসীর বয়ান করার আগে ফজিলত সম্পর্কে হাদিস আপনাদের সামনে পেশ করি। দেখছি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, যার হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদুল ইমাম আহমদ বা মুসনাদে আহমদ সংক্ষেপে, ওতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসিনা আয়া, একটি সূরা রয়েছে কোরআনে কারিমে যাতে 30টি আয়াত রয়েছে, এই সূরা মুলকে 30টি আয়াত আছে, শাফাআত লিসাইবিহা হাত্তা গুফিরা লাহু, এই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে এমন পর্যন্ত যে তাকে মাফ করে দেওয়া হোক। হ্যাঁ, যাতে করে মাফ করে দেওয়া হোক সেজন্য সুপারিশ করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই সুরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য এই সুরায়ে মুলক সাফাত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে। কোরআনে কারীমের সুরা বা আয়াত কি করে সুপারিশ করবে এটা পরকালের বিষয়, এটা দুনিয়ার বিবেক দিয়ে দুনিয়ার চোখ দিয়ে বোঝা সম্ভব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন বলেছেন তেমন ইমান নিয়ে আসতে হবে। এইরকমই বলা হয়েছে সুরা বাকারা সুরা আলে ইমরান সম্পর্কে, কিয়ামতের দিন আসবে মেঘমালার মতো আর এসে সুপারিশ করবে যারা সুরা বাকারা সুরা আলে ইমরান তেলাওয়াত করে, এগুলি সহি ফজিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলার শক্তি দিবেন, তাদের আকার দিবেন বা যেভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলাবেন এই সুরাগুলিকে এবং এগুলি সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে। সেই সুরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই হাদিস মুসনাদ আহমদেও আছে এবং সুনানে আরবাতে অর্থাৎ আবু দাউদ তিরমিজি নাসাইতে আছে। ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসান, হাদিসটি হাসান। আর একটি হাদিস রয়েছে তাবারানীতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন ফিল কোরআন, কোরআনে একটি সূরা আছে, খাসামাত আন সাহিবি হাত্তা আদখালাতুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে নিয়মিত তার জন্য আল্লাহর কাছে বাদ অনুবাদ করেছে বা করবে, করেছে বা করবে, হাত্তা আদখালাতুল জান্নাহ এমনকি জান্নাতে তাকে দাখিল করবে। আল্লাহর কাছে বাদ অনুবাদ করে মানে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ একে জান্নাতে আমি নিয়ে যাবো, এটা হচ্ছে বাদ অনুবাদ করা আল্লাহর কাছে। খাসামা মানে ঝগড়া করা হয়, আল্লাহর সাথে ঝগড়া করা দিয়ে দুই কথা, সেজন্য তার অনুবাদ এখানে কি করতে হবে, খাসা মানে বাদ অনুবাদ করা, জিদ করা। দেখেন মায়ের সাথে বাবার সাথে ছেলে মেয়ের অনেক সময় জিদ করে কিন্তু উদ্দেশ্যে ঝগড়া করা নাই, এটা নিব এটা করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে যখন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এখানে এখান থেকে বিদায়, কিন্তু সাহাবারা বলছেন না এখানে আমরা যাবো করবো না, যাবো মক্কা যাবো আমরা। তো ভালো কাজের জন্য জিদ করা, ভালো কাজের জন্য বাদানুবাদ করা ঠিক আছে, কিন্তু খারাপ কাজের জন্য বা এমন বাদানুবাদ করা যেটা কষ্টকর হয়ে উঠে বা যেটাতে ক্ষতি রয়েছে সেটা ঠিক নয়, কিন্তু ভালো কাজের জন্য আমি পড়ব, বাবা বলছে না আর পড়াবো না, এটা আমাদের জীবনে হয়েছে একটা স্তর পড়ার পরে যখন মাদ্রাসা ফারিগ হয়ে গেল বুখারি পড়ে আমার আব্বা বলছে আর পড়াবো না, আরো আমার আরো আটটা ছেলে আছে ওদেরকে পড়াবো, একটা কি পড়িয়ে আলেম করে দিলাম, অন্য জাহেল মূর্খ আমাদের দেশে চাষিরা কি করে, একটাকে পড়িয়ে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে আর বাকি সব গলি ঘাস ছিল একেবারে চাষি বানিয়ে রেখে দিয়েছে, তাই না? আর এই প্রথম আঘাত হয় বড় ছেলে, বড় ছেলেকে চাষি বানাবে কারণ ওকে দিয়ে চাষ আবাদের কাজ নিতে হবে। তো আমার আব্বার যেটা নীতি ছিল যে না সবগুলিকে পড়াবো, সে অল্পই করে হোক না কেন সবগুলি সমান পড়াবো, কিন্তু যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সবার ইচ্ছার উপরে কাজ করে, তাই না? অমাতা শাওনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দুই বছর বাধা পড়লেও এবং রিজুল ইনকার করে দিতে হলো আবার পড়া শুরু হলো, আবার পড়া একবার স্টপ হয়ে আরো দুই বছর স্টপ হলো আবার পড়া শুরু হলো, তিন স্তরে গিয়ে তৃতীয় স্তরে গিয়ে মদিনা পৌঁছেছি মধ্যখানে দুবার করে চাকরি করে। তো কথা হচ্ছে এরকম বাদানুবাদ, এখানে বাদানুবাদ করতে হচ্ছে, বাবা বলছেন না এখন বিয়ে দিলে একে রাখা যাবে ছেলেকে, বিয়ে না দিলে একে রাখা যাবে না, হলে এই পড়ান খুবই না আমি বিয়ে করবো না আমি পড়বো। তো এইরকম ভালো বাদানুবাদ করা খারাপ নয়, কিন্তু যদি খারাপ বাদানুবাদ হয় তাহলে আপত্তিকর বা যেটা কষ্টকর হয় যেটাতে পরিণাম হয়তো খুব ভালো নয় ইত্যাদি। তো এই হাদিসগুলি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন। এই তাফসিরের বরাত মাঝে মাঝে এই জন্য দেব যে এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে, এই তাফসির ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়ে গেছে এবং 18টি খণ্ডে সম্ভবত আছে বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলম এরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা মাজির সেগা, আমরা শাব্দিক সামান্য কিছু বলবো অর্থ যাতে করে বুঝতে সুবিধা হয় কোরআনে কারীম, আর যারা সামান্য আরবি বোঝেন তাদের আরো সাহায্য হয় সেজন্য, যদি একেবারে যারা আরবি মোটে বুঝেন না তাদের জন্য ওইটা একটু ভারী লাগবে কিন্তু সামান্য কিছু ভারী লাগলে ফায়দা রয়েছে। শাব্দিক অর্থ তাবারাকা মানে বরকতময় যিনি, যিনি বরকতময় হয়েছেন বা রয়েছেন, তাবারাক তাবারাক তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী যিনি বিয়াদিহি যার হাতে, ইয়াদ মানে হাত, তাহলে আল্লাহ পাকের হাত আছে বলে হাত বলা হয়েছে, না হাত নেই অথচ হাত বলা হয়েছে? আমাদের দেশে ঘোড়ার ডিমের মতো, হ্যাঁ ঘোড়ার কি ডিম আছে? কিন্তু আমাদের দেশের মানুষ কি বলে? ঘোড়ার ডিম প্রভৃতি বলে না? তো ওইরকমই নাকি আমাদের দেশের অধিকাংশ বিদাতি মুসলিমের আকিদে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর কিছু নেই, এটা আকিদা কিনা তাদের? এই আকিদার খণ্ডন প্রথম সূরা মুলকের তাফসীরের তিন নম্বর শব্দ তাবারাকা আল্লাযী বিয়াদিহি, যার হাতে, এটি খণ্ডন আছে। আর এইরকম আল্লাহ পাকের হাত শব্দটি বরং এক হাত শুধু নয়, এক বচন নয়, দ্বি বচন দিয়ে এসছে। তারপরে কি অর্থ বিকৃত করবে? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ করে বলছেন বরং তার দুই হাত, ইয়াদাহু ইয়াদুন ইয়াদানে, হু জমিরের দিকে এজাফতের জন্য নুন তখন হজফ হয়ে গেছে, বাল ইয়াদাহু, বরং আল্লাহর দুই হাত মাবসুতাতান, উদার উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেইভাবে চান আল্লাহ পাক ব্যয় করেন, মখলুককে সৃষ্টিকে মানুষকে আল্লাহ পাক দিয়ে থাকেন, যাকে ইচ্ছা দিয়ে থাকেন। মানে আল্লাহ পাকের হাত রাখা এটা হচ্ছে কোরআনি আকীদা, হাতের ইমান, হাতের প্রতি ইমান রাখা, আল্লাহ পাকের হাতকে সাব্যস্ত করা। আল্লাহর হাত আছে কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো, হ্যাঁ সাদৃশ্যতা যে কারো মতো, এ কথা বলা হচ্ছে ইসলাম বিরোধী পথভ্রষ্টতা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব তার যেসব গুণের কথা বলেছেন, হাত একটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, ঘোড়ার ডিমের মতো নয় যে ঘোড়ার ডিম না এমনি ডিমের কথা বলেন, ওই রকম নয়। তাহলে বিদাতপন্থী যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চোখ নেই, অথচ কোরআনে কারিম আল্লাহ পাক সবগুলির কথা বলেছেন, আইনের কথা কোরআনে কারিম আছে, ওয়ালা তুসমা আল আইনি, চেহারার কথা আছে, ওয়াবকা ওয়াজহু রব্বিকা, হ্যাঁ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব গুণের কথা বলা হয়েছে সেগুলিকে যারা বিকৃত করে, বিকৃত অর্থ করে অথবা অস্বীকার করে, তা যেন এগুলিকে ঘোড়ার ডিম মনে করে, গোমরা হয়েছে এখানে, পথভ্রষ্ট হয়েছে। এবং এই ভুল জনসাধারণ শুধু না, তাদের মৌলবি মাওলানা হুজুরদের এক শ্রেণীর বিদাতি আলেমদের, আর এরাই পথভ্রষ্ট করে রেখেছে আল্লাহ নিরাকার কথাটি, যে ওই স্কুলের সিলেবাসে এসছে সেটাও হিন্দু ধর্ম থেকে এসছে, নিরাকার না, আল্লাহ পাকের আকার আছে, যার চেহারা আছে তার আকার আছে, কিন্তু আকার জানা নেই। মানে নিরাকার না বলে কি বলতে হতো? আল্লাহর আকার জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম আহমদ চার, ইমাম তাদের এই আকিদাই ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি কিতাব আছে আকিদার, আল ফিকুল আকবর, আমার লাইব্রেরিতে আছে, আগামী সপ্তাহে একটু মনে করে দিবেন, নিয়ে এসে দেখাবো। তাতে তিনি বলেছেন হাতের কথা, আল্লাহ পাকের হাত আছে। তারপর আপনি বলবেন যে না আমি হানাফি, কিন্তু আমি আবার আল্লাহর হাত নই, আল্লাহ নিরাকার, হাত আছে আবার নিরাকার কেন? হাত আছে মানে আকার আছে, কিন্তু আকার জানা নেই। এমন আবু হানিফা স্বয়ং বলছেন, আগামী সপ্তাহে কেতাব আনি, কেতাব থেকে পড়ে একটু শোনাই দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ পাকের গুণ সম্পর্কে, তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর সমস্ত আছেন, সর্বস্থানে না সর্বত্র নয়, আল্লাহ পাক আরশে আজিমের উপরে আছেন, সমস্ত আকাশের উপরে, সমস্ত পৃথিবীর উপরে আছেন, যখন জিজ্ঞাসা করা আল্লাহ পাকের গুণগুলি সম্পর্কে তখন আলিস্তা মালুম, এটা আমাদের জানা যে আল্লাহ পাকের যে গুণ বলা হয়েছে সেটা আমাদের জানা, মানে আছে, এটা অস্বীকার করে না, এ কথা বলবো না, আল্লাহ সর্বত্র, আল্লাহ কলবে কলবে, এগুলি গুমরাহি সব, হ্যাঁ আল্লাহ সব কিছুতেই, এগুলি গুমরাহি। আল্লাহ পাক যা বলেছেন তিনি তার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, আমি এই কথাটি মাঝে মাঝে বলি এবং আবার আজকে বলছি, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ স্বয়ং জানেন। তারপরে সবচেয়ে বেশি কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর যে গুণগুলি বয়ান করেছেন সেগুলি মানবেন না আপনি? বিকৃত করবেন, অস্বীকার করবেন, এই গুমরাহি কেন? তো ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ওয়াল কাইফ মাজহুলুন, তবে তার ধরন ওয়া জানা, ধরন জানা নেই, আল্লাহর হাত কেমন জানা নেই, আল্লাহর চক্ষু কেমন জানা নেই, আল্লাহর চেহারা কেমন জানা নেই, আল্লাহ পাকের আরশ আজিমে সমাসীন হওয়া কেমন জানা নেই, জানা নেই। কিন্তু এটা জানা আছে, এগুলি অর্থ জানা আছে। ইয়াদ মানে হাত হয়, ওয়াজুন মানে চেহারা হয়, আইনুন মানে চক্ষু হয়, এ জানা আছে। তিনি শোনেন, তিনি দেখেন, সামিউন বাসির, সব কথা কোরআনে কারিমে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তর্জমা করা যাক তাহলে, বরকতময় সে সত্তা, সে জাত, জাত মানে সত্তা। জাত শব্দটি আমাদের দেশের আলেম ওলামারা ব্যবহার করে অনেক, যে জাত মানে কি, আমাদের দেশে আবার বাংলাতে জাত মানে জাত, হ্যাঁ কম তাই না, সম্প্রদায় না, ওই জাত না, এটা হচ্ছে জাত মানে সত্তা, আল্লাহ পাকের সত্তা। মানুষের ক্ষেত্রে ব্যক্তি ব্যক্তিত্ব ব্যবহার করি, আল্লাহ পাকের ক্ষেত্রে কি ব্যবহার করবেন, জাত অথবা সত্তা বলবেন। সেই সত্তা বরকতময়, বেয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব। আল মুলক, আলিফ লাম মানে সবকিছু, যেমন আলহামদ, হামদ মানে প্রশংসা, কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি করছেন, সমস্ত প্রশংসা। ওই রকমই আল মুলক মানে সমস্ত কিছুর মালিকানা, রাজত্ব যার হাতে রয়েছে। খুব সহজ ভাষায় তর্জমা করছি, কারণ বাংলা যে অনুবাদ হলো, অনেকগুলি বাংলা অনুবাদ হয়েছে, কোনটাই একটু ভারী শব্দ ব্যবহার করা হয়েছে, আমার উদ্দেশ্য হচ্ছে বোঝানো, তারপর আমি ভারী শব্দ আপনি মুখস্থ করলেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ওপর কাদির, হ্যাঁ ক্ষমতাবান, প্রত্যেক বস্তুর ওপর তিনি ক্ষমতাবান। প্রত্যেক বস্তু বলা হয়েছে, শুধু প্রত্যেক সৃষ্টি বলা হয়নি, সৃষ্টি ব্যক্তি বস্তু যেগুলির প্রাণ আছে, যেগুলির প্রাণ নেই, সবকিছুর উপর তিনি কি ক্ষমতাবান। তাহলে আল্লাহ পাক আব্দুল আলমিনের ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই, আসমান জমিনও ক্ষমতার বাইরে নাই, আয়ত্তের বাইরে নেই, পাহাড় পর্বত সাত সমুদ্র এসব সাগর মহাসাগর সেগুলি ক্ষমতার বাইরে নাই, আর কোন শক্তি পৃথিবীর, আজকাল সমস্ত কিছু শক্তির ওপর, টেকনোলজির শক্তি, মানুষের শক্তি, এসবের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির। আল্লাহ ইচ্ছা করলে এই টেকনোলজিকে একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। একটি শুধু উদাহরণ বলছি, এই টেকনোলজি ধ্বংস করার, আল্লাহ এই সমস্ত টেকনোলজি আজকাল সায়েন্স নির্ভর করছে পেট্রোলের উপর। পেট্রোল কোথা থেকে আসে, মাটির নিচে থেকে, সমুদ্র থেকে, জমিনের তলা থেকে। আল্লাহ পাক বলছেন ইন আসবাহমাউকুম গাওরা, এই এই সূরাতে আসবে। আল্লাহ যদি পানি টেনে নেন নিচের, তাহলে পানি খেতে পাবেন না। আল্লাহ যদি এই পেট্রোল টেনে নেন জমির, আর পেট্রোল খুঁজে পাচ্ছেন না। আজকে থেকে 100 বছর আগে এখানে পেট্রোল নামের কোনো কিছু ছিল না। যেখানে বসে আছেন, যে দেশগুলি মানে শক্তিশালী বা এই দেশ অর্থ হয়েছে এই পেট্রোলের ভিত্তিতে। আজকাল পৃথিবীর সবকিছুই উন্নতি করেছে পেট্রোলের উপর নির্ভর করে। এই পেট্রোলকে আল্লাহ যদি বলেন এক নিচে নামো, তোমার প্রয়োজন নেই, মানুষের হাতে পৌঁছাবো না আমি, তাহলে যত দামি দামি গাড়ি থাক আপনার কাছে, আর যত এরোপ্লেন থাক, আর যত যুদ্ধ জাহাজ থাক, সব অচল হবে না, হবে না, সবকিছু আছে। যতই কলকারখানা থাক, টেকনোলজি থাক, ফ্যাক্টরি থাক, সব অচল হবে না, হবে না, সবকিছু অচল। আল্লাহ ইচ্ছা করলে আবার গাধার পিঠে, যেমন 1400 বছর আগে চড়েছেন মানুষ, সে গাধার পিঠে চড়িয়ে দেবেন, উঁটের পিঠে চড়িয়ে দেবেন, খচ্চরের পিঠে চড়িয়ে দেবেন, আবার ওইভাবে চলতে হবে। বাস আছে, ট্যাক্সি আছে, কার আছে, সবকিছু পড়ে আছে, আর গাধার পিঠে সফর করতে হচ্ছে। আল্লাহ পারেন না, ওহু আলা কুল্লি শাইইন কাদির। এই ওহু আলা কুল্লি শাইইন কাদিরের যদি তাফসীর করেন এক একটি ক্ষেত্রে, তো এখানেই থেকে যেতে হবে। একজন চেষ্টা করছে ছেলে মেয়ে নেওয়ার জন্য, চেষ্টা শেষ নাই, সারা দুনিয়ার অর্থ, অনেক অর্থের মালিক সে, সমস্ত অর্থ ব্যয় করে দিল। ভূ এরকম পয়সাওয়ালা লোকেরা আছে যারা ছেলে মেয়ের জন্য অনেক চিকিৎসা করার পরে দেশ বিদেশ ফিরে শেষ করে দিল। একটি ছেলে বের করে নিয়ে আসতে পারল না, একটি মেয়ে নিয়ে আসতে পারল, অথবা শুধু মেয়ে হচ্ছে একটা ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করলো, কোন মতে একটা মেয়ে, একটা ছেলে বের করে আসতে পারল না, মেয়ে তো মেয়ে। আর একজন একটা হয়ে গেছে, দুটো হয়েছে, আর নয়, আর নেব না, চেষ্টা করছে নেব না, থামতে পারছে না, আল্লাহ দিচ্ছে, তখন আল্লাহ করলে সেই কাদির, তোমার ক্ষমতায় নেই, তুমি যে তদবির করবে, এমন ভুল করাবে যে তদবির তোমার ফেল হয়ে যাবে, চেষ্টা করবে নেব না, ফেল হয়ে যাবে। আমার এক ওস্তাদ, এক ঘটনা, সত্য ঘটনা, ওখান দিয়ে পদ্মা নদী পার হয়ে উনি যাতায়াত করতেন, বলছেন পদ্মা নদী পার হইলেই ওখানে ঘাটে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে অপারেশন করেছে তার, মানে স্বামী অপারেশন করেছে, করে বাচ্চা মানে স্থায়ীভাবে নেবে না, ইচ্ছা ভাবে মানে স্থায়ীভাবে নেবে না, যে অপারেশন করেছে নয় বছর হয়েছে, নয় বছর পরে একসাথে তিনটি ছেলে জন্মেছে, নয় বছর পরে একসাথে তিনটি জন্মেছে। সত্য ঘটনা, আজকে বিশ পঁচিশ বছর আগের ঘটনা। আল্লাহ পাক তিন বছর ভাগ করে গেছেন, একটা করে দেবো তিন বছর পর পর, অন্য অপারেশন করে রেখেছে। নয় বছর পরে তিনটে বাচ্চা হয়েছে, কেমন করে হইলে সন্দেহের বিষয়। স্ত্রীকে সন্দেহ করতে হবে, কারণ অপারেশনটা স্বামীর হয়েছে এখন। হ্যাঁ, ক্ষেত্র তো ঠিক আছে, জমিন ঠিক আছে, এই জমিতে আবার বীজ বপন কে করলো বাবা, বীজ বপন কে করে দিল, সন্দেহ স্ত্রী ওপরে। মেডিকেলে গেল, চিকিৎসা করো, দেখো দেখালো, নিজেকে দেখালো, ও তোমার যেটা ওই আলাদা করে দেওয়া হয়েছিল, সেরা যেটা আলাদা করে দেওয়া হয়েছিল যাতে করে তোমার মানে প্রজন্ম না হয়, সেটা আবার জোড়া লেগে গেছে, ভুলে গেছে গিয়ে, আর যার ফলে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আলাকুল্লে শাইন কাদির, এ প্রত্যেক ক্ষেত্রে আলাকুল্লে শাইন কাদির, আলাকুল্লে শাইন কাদির সত্যি। সুতরাং যিনি সর্বশক্তিমান তার কাছে চাইতে হবে, না যারা অসহায় একদিন এসেছিল আবার মরে গেছে তাকে চাইতে হবে? চিস্তির কাছে কেউ চাইতে যাচ্ছে, কেউ জিলানির কাছে গৌসুল আজম বলে চাইতে যাচ্ছে, কেউ শাহজালালে যাচ্ছে, কেউ আটরসিতে যাচ্ছে, কেউ মাঝবান্নারিতে যাচ্ছে, কেউ আর কোথাও যাচ্ছে। যারা এসেছিল চলে গেছে যেমন অবস্থায় যাক না কেন, তাদের কাছে চাইতে হবে না যিনি আল হাইয়ুল কাইয়ুম, আর যার গুণ হচ্ছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহু আল আলিউল আজিম, তার কাছে চাইতে হবে। কত হতভাগা, এক মিনিট যদি ধরি, যে ধরিনি মুশরিকদের আকীদা যে কোন মানুষ দিতে পারে কিন্তু তার দেওয়া বেশি মানে ক্ষমতা রাখে না, আল্লাহর দেওয়া বেশি ক্ষমতা রাখে, তাহলে আবার যিনি বড় শক্তিমান তাকে বাদ দিয়ে আবার ছোটর কাছে কেন যাওয়া? কেন? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআন করিম, এই জন্য বেশ অনেক আলেম, ভালো আলেমদের কাছে যারা কোরআন শুনে তাদের কাছে শুনেছি যে মানুষ যদি শুধু কোরআনে করিম ভালো করে অধ্যয়ন করত, কোরআনের তাফসির ভালো করে পড়ত, তাহলে কোনো মানুষ মুশরিক হইতে পারে না, কবর মাজার পূজারি হইতে পারে না, কোনো মানুষ বিদাতি হইতে পারে না, সোজা আল্লাহ পাকের ইবাদত বন্দী করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলত। কোরআনে করিম যদি বোঝার মতো করে পড়ত যে আমি কোরআনে করিমের অর্থ বুঝবো, তাফসির বুঝবো এবং তার বাস্তবায়ন করব, তার বিরোধিতা করব না, সামেনা ও আতানা করব। আল্লাহ মুমিনদের গুণ বলেছেন তারা কি বলে, শুনব এবং মানব, আনুগত্য করব। আর ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে করিম কি বলেছেন, সামেনা ও আসায়না, তারা বলতো সামেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম কিন্তু আসায়না, মানব না, যা তুমি বললে শুনলাম কিন্তু আসায়না, মানব না। এই চরিত্র যদি না থাকে আর কোরআনে করিমের তাফসির পড়ে, কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক মজবুত করে নিই, কোরআনে হক আদায় করি যেভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন, তাহলে কোন মানুষ মুশরিক থাকতে পারে না, কাফের থাকতে পারে না, বিদাতি থাকতে পারে না। মুসলিম ঘরে জন্ম নিয়ে আবার বিদাতি মুশরিক হয়ে আবার কাফেরদের সাথে তার হাসর হবে, এটা হইতে পারে না। আল্লাহ পাকের আরো কিছু গুণ এখানে বয়ান করা হয়েছে, আল্লাযী বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৌতকে মানে মৃত্যুকে, ওয়াল হায়াত এবং জীবনকে, মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করেছেন মানে কেমন, যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নির্ধারিত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মার কি আছে, মৃত্যু আছে, মতের আস্বাদন গ্রহণ করতে হবে। এই যে আল্লাহ নির্ধারিত করেছেন, এটি হচ্ছে আল্লাহ পাকের মৃত্যু সৃষ্টি করা। একটা লোক বসে আছে, আছে হঠাৎ করে পড়ে গেল বা শুয়ে গেল, বলছে ভালো লাগছে না, তার কিছুক্ষণ পরে আর নড়াচড়া নেই, এখানে চোখের সামনে হয়েছে গত কতদিন আগে, চার পাঁচ মাস হইল ঘটনা, চোখের সামনে যেসব পুরানো ভাইয়ের আসেন এখানে এই হলেই হয়েছে, মাত্র 15 মিনিট আমার বক্তব্য শেষ হয়েছে আর হঠাৎ করে লোকটা পড়ে গেল একটু আওয়াজ করে। আমি ভাবলাম যে হয়তো রাত জেগেছে বা মেহনত পরিশ্রম করেছে, লোক উঠিয়ে নিয়ে যান, ওইদিকে যান, হুঁশে চলে আসবে। 10 মিনিট পরে খবর আসছে যে লোকটি মারা গেছে, মাত্র 10 মিনিটের মধ্যে। খালাকাল মত, আল্লাহ পাক মত সৃষ্টি করেছেন, শরীর ভালো ছিল, হঠাৎ করে আল্লাহ পাক মত সৃষ্টি করে, এটি আল্লাহ পাকের মত সৃষ্টি, আল হায়াত এবং আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মতের কথা কেন আগে উল্লেখ করলেন না, আমাদের আগে হায়াত আসে না আগে মত, বাহ্যিক তো দেখছি আমাদের হায়াত আগে এসেছে তাই না, কিন্তু আমাদের হায়াতের আগে যে যুগটা ছিল সেটা মতের যুগ ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এই যে অস্তিত্বহীন আমরা ছিলাম, আবদুল্লাহ বলে কোনো মানুষ ছিল না, এই যে সামনে আবদুল্লাহ বসে আছে, নজরুল ইসলাম বলে কোনো মানুষ ছিল না আজ থেকে 40 বছর আগে, এদিকে আল্লাহ পাক মত বলেছেন আদম যেটি একবারে না কিছু ছিল না, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, আল্লাহ পাক সূরা দাহরের প্রথম আয়াতে ইরশাদ করেছেন হাল আতা আলাল ইনসান হিনা মিনাদ দাহর, মানুষের উপর নিশ্চয়ই এমন এক সময় এসেছে লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, কিছু ছিল না, কিছুই ছিল না, সে তারপরে বিভিন্ন স্তর পার করে পৃথিবীতে আগমন করেছে। তো আল্লাহ ওই সময়টাকে মত বলেছেন, তারপরে হায়াত এসেছে, তারপরে মত। আর এটা হতে পারে যদি ওই অবস্থাকে না ধরা হয় তাহলে হায়াত যদিও আগে এসেছে মতের কথা এই জন্য উল্লেখ করেছেন যাতে করে মতের পরে চিরকাল থাকতে হবে তার জন্য মানুষ কর্ম করে, মতের জন্য চিন্তাশীল হয় যে মরতে হবে। এই হায়াত জানা আছে যে খুব বেশি হইলেও 100 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স খুব যদি বেশি আর কত যাবে, আর 100 বছর যদি চলে যান তো 70-80 কোনো কাজের যোগ্য থাকছেন না আপনি, আপনার দুনিয়াতে থাকা বেকার, আর অন্যের জন্য বোঝা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60-70 হবে, ও আকাল লহুম মাইয়াজুস, আর অল্প কিছু লোক 70 পার করতে পারবে, হয়তো 70-75-80-90-100 হয়তো অল্প কিছু লোক যাবে, দেখেন গড়ে দেখতে গেলে এভারেজে নিয়ে আসতে হলে 60-70 মধ্যে আছে, বরং তারও কম হয়তো। তো মতের পরের জীবনের জন্য যেখানে চিরকাল থাকতে হবে, আপনি 50-60 বছর থাকবেন তার জন্য কত মেহনত করলেন আর কত আপনি পরিশ্রম করছেন, কত ঝুঁকি নিচ্ছেন, আর মতের পরে চিরকাল থাকতে হবে, যদি জান্নাত থেকে মহরুম হয়ে যান জাহান্নামে থাকতে হবে, কি ঝুঁকি নিয়েছেন জিন্দগিতে, রক্ত দেওয়া তো ঝুঁকি নেননি, ঘুম ডিস্টার্ব করে ঝুঁকি নিতে পারবে না, ফজরে যে উঠবো একটা ঘুমটাকে একটু যাক, একটু ঘুমটা পুরা হয়নি ঘুমটাকে একটু খারাপ করি, সেই ঝুঁকিও নিতে চান না আপনি, খিদার ঝুঁকি নিতে চান না, পিপাসার ঝুঁকি নিয়ে রমজান মাসে রোজা রাখতে চান না আপনি, ঝুঁকি নিতে চান না আপনি, হজের সময় একটু ভয় পেলেন যে সোয়াইন ফ্লু হতে পারে, গেলেন না হজ ফরজ আছে তারপরও যায় ঝুঁকি নিতে চান না আপনি, অথচ মতের পরে চিরকাল সেখানে অবস্থান করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন, লাইয়া বুলুয়াকুম, কিসের জন্য? তোমাদের পরীক্ষা করার জন্য, হায়াতের পরে মত, এই হায়াত দিয়েছেন কর্মক্ষেত্র হিসাবে, কর্ম করলে যে পরীক্ষা হবে সে পরীক্ষায় তুমি পাশ করতে পারবে, কি পরীক্ষা করার জন্য? আইয়াকুম আহসান আমালা, বেশি কি টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে, ছেলে মেয়েদের বেশি জমি জায়গা ধন সম্পদ দিয়ে যেতে পেরেছে, ভালো বাড়ি ঘর করতে পেরেছে, পৃথিবীতে বড় ধরনের নেতৃত্ব দিতে পেরেছে, বড় কিছু সায়েন্স টেকনোলজি আবিষ্কার করতে পেরেছে, এই জন্য লিয়াবুলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়াকুম, তোমাদের মধ্যে কে আহসান আমালা, সবচাইতে বেশি ভালো আমল করতে পারে, ভালো কর্ম করে আসতে পারে, কে বেশি ভালো আমল করে আসতে পারে, কে অধিক আমল কথা আল্লাহ বলেননি, যদি অধিক আমল হইতো তাহলে আল্লাহ কি বলতেন, লিয়াবুলুয়াকুম আইয়াকুম আকসারু আমালা, কার আমল বেশি, আল্লাহ এটা পরীক্ষা করতে চাননি, কে দিনে সবচেয়ে বেশি নামাজ পড়েছে, কে 100 রাকাত পড়েছে, কে 200 রাকাত পড়েছে, কে 300 রাকাত পড়েছে, কে 400 রাকাত পড়েছে, কে এসা ওযুতে ফজর পড়ে নিয়েছে, যেমন কিসসা কাহিনী মিথ্যা আছে না আমাদের দেশে, এসব কথাবার্তা আইম্মা ইকরাম সম্পর্কে সব মিথ্যা কথাবার্তা, আল্লাহ এটা চাননি, আইম্মা ইকরামরা এই আয়াত জানতেন আর এই আয়াতের তাফসীর জানতেন, তারা ওইগুলি করেননি, এসা ওযুতে ফজর পড়বেন, তারা ভালো আমল করেছেন, আইয়াকুম আহসানু বলা হয়েছে, তাহলে শরীয়তে কোয়ালিটির মূল্য আছে, কোয়ান্টিটির মূল্য নেই, দুটো ইংরেজি ভাষা, বাংলায় কোয়ালিটি কাকে বলে, জিনিসটা ভালো, আর কোয়ান্টিটি মানে পরিমাণ, এখানে যদি ধরেন 200 লোক থাকে আর সব আমরা অশিক্ষিত, আর একটা লোক একজন আছে, একজন কিন্তু কোরআন এবং হাদিসের ভালো পণ্ডিত, 200 লোকের চাইতে বেশি শক্তিশালী কিনা, কোয়ালিটি আছে ওখানে, আর এখানে কোয়ালিটি নেই, সব নিরক্ষর। আমরা নিরক্ষর নিয়ে আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা আছেন, কিন্তু ধরে নিলাম যে সবাই নিরক্ষর। আর জানলো বাংলা জানেন না, আরবি একটা অক্ষর কোরআন পড়তে পারেন না, সবগুলি একটা কোরআন পড়তে পারেন না, এরকম যদি হয়। আর একজন কোরআন মাশাআল্লাহ হেফজও রাখে, কোরআনের অর্থ বুঝে, তাফসীর বুঝে, হাদিসও বুঝে, আর দিনের অনেক সম্মত আছে, তাহলে একজন হাজার জন চাইতে অনেক ভালো কোয়ালিটির দিক দিয়ে। আজকাল কোম্পানিগুলিতে কি হচ্ছে, কোয়ালিটি দেখা হচ্ছে, প্রোডাকশন দেখা হয় না, যে দিনে কত হাজার পিস তৈরি করতে পারে এটা দেখা হয় না, দেখা হয় যে কেমন সুন্দর তৈরি করতে পারে। আমাদের যে ভাই সিডি তৈরি করছে, সিডি দিয়ে ডিসচার্জ থাকে, কোয়ালিটি ভালো না বলবে না। এটা দেখা হয় না যে দিনে 1000 করে সিডি এরা সাপ্লাই দিতে পারছে, এটা দেখা হয় না, দেখা হয় যে 10টাই দিতে পারলো দিনে, কিন্তু কোয়ালিটি সুন্দর, বেশ সুন্দর, স্পষ্ট কথাবার্তা, স্পষ্ট সাউন্ড, স্পষ্ট কোনো হইচই নেই, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তাহলে কোয়ালিটির মূল্য আছে শরীয়তে, কোরআন সুন্নায় কোয়ালিটির মূল্য আছে। আপনার এবাদত মধ্যে নামাজ আপনার কত সুন্দর, কত বেশি এটা দেখা হবে না, কত সুন্দর নামাজ। রোজা আপনার কত সুন্দর, হজ আপনার কত সুন্দর, যাকাত দেওয়া কত সুন্দর, মাতা পিতার সেবা কত সুন্দর, এটা দেখা হয় না। মাতা পিতাকে আপনি 1000 রিয়াল করে মাসে পাঠাচ্ছেন, এটা দেখা হবে না, দেখা আপনি 200 রিয়ালই পাঠাচ্ছেন, কিন্তু সুন্দর ভাবে যখন যার প্রয়োজন পাঠাচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বান্দেগির কোয়ালিটির মূল্য রয়েছে। লিয়াবুল হকম পরীক্ষা করার জন্য কে বেশি ভালো আমল করেছে, এই জন্য এর আগে অনেকবারই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 100, 200, 300 রাকাত নামাজ পড়তেন, একটি হাদিস আর কেউ প্রমাণ করতে পারবে না। জিন্দগিতে কোন রাতে 100 রাকাত নামাজ পড়েছেন নবী সাল্লাম, এটা কেউ প্রমাণ করতে পারবে না। পারবেন যদি আপনারা না পারেন, কোন বিদাতি আলেম যারা এইসব বিদাতি কিচ্ছা কাহিনী বয়ন করে তাদেরকে বলেন, যারা এম আবু হানিফার কথা বলতো, শাফি মালিক আহমদ ওনারা 300 পড়তেন 400 পড়তেন, ওইসব কিচ্ছা না বয়ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পড়েছেন এক রাতে, এটা একটা প্রমাণ করে দাও। কোন হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কত রাকাত নামাজ পড়তেন দিন রাতে? দিন রাতে 40 রাকাত নামাজ পড়তেন, 40 রাকাত নামাজ পড়তেন প্রমাণিত। দিন রাতে 24 জন ভাই, রাত্রে 11 বেশি পড়তেন না, কিন্তু 11 পড়ে পা ফুলিয়ে দিতেন, 11 নামাজ পড়তেন 11 রাকাত, 5 ঘন্টা 6 ঘন্টা ধরে। নিসাহু আবিন কুসমিন হো কালিলা আউজিদ আলাই হেওয়ারাত তেল কোরআন তার কিলা সুরায় মুজাম্মিল এই পারাতে আসবে। এটা হচ্ছে কোয়ালিটি। 2 রাকাত নামাজ পড়লেন কিন্তু আপনি আধা ঘন্টা ধরে, সিজদায় পড়ে থাকলেন আপনি 20 মিনিট আধা ঘন্টা ধরে, এটা হচ্ছে কোয়ালিটি। আর আমাদের দেশের সুন্নত যারা 17 রাকাত এশার নামাজ পড়ে, এসব বিদাতি ভাইরা তাদের অবস্থা এই না, সেজদা দিচ্ছে গিয়ে পড়লো আল্লাহ জানে, আর 17 রাকাতে এশার নামাজ পড়বে, আল্লাহ বলে মিথা রাসূল বলেনি 17 রাকাত। এইরকম পরিমাণ চান না আল্লাহ ফাকরাবুল আলমী, কোয়ালিটি চান, সুন্দর কোয়ালিটির নামাজ হইতে হবে, সুন্দর কোয়ালিটির এবাদত বান্দিগি হইতে হবে। আচ্ছা সুন্দর কোয়ালিটি কেমন করে হবে, এটা একটা প্রশ্ন, কোয়ালিটি কেমন করে সুন্দর হবে? হ্যাঁ ইমাম আল্লামা সাদি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, ওনার একটি তাফসির আছে তাইসিরুল করিম রহমান বা তাফসির সাদি বলে খুব প্রসিদ্ধ, এইরকম আকারে আছে তাফসিরটি, ওই তাফসিরটি আমি পড়ে আসবো বেশিরভাগ। ওই তাফসিরে তিনি সুন্দর কথা বলছেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আহসান আমল আর তফসির করেছেন এই দুটি শব্দ দিয়ে, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, খালিস আমল হইতে হবে এবং সওয়াব আমল হইতে হবে, সওয়াব মানে সাদ দিয়ে নেকির না, সওয়াব মানে সব দিয়ে, অর্থ কি, অর্থ বলছি এখন, দুটি শর্ত যে এবাদত বন্দেগি কবুল হওয়ার জন্য এই দুটি শব্দের কাজ। এবাদত বন্দেগির কোয়ালিটি সুন্দর করতে হলে প্রথম খালেস নিয়তে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে, আল্লাহ পাকের ফরজ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছি, হ্যাঁ এবং আল্লাহর জন্য করছি, কার জন্য করছি, একমাত্র আল্লাহর জন্য করছি, মানুষকে দেখানোর জন্য না, খুশি করার জন্য না, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য না, খ্যাতির জন্য নয়, এসব নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর জন্য ওই কাজটি। আর আরেকটি শর্ত হচ্ছে দুরুস্ত, যেটা দুরুস্ত আমার দেশের লোকের আবার উর্দু বুঝত, তাই না, মানে সঠিক, সঠিক কোনটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে, যেমন নবী সুখানের নামাজ তেমন আমার নামাজ, শেখ যদি নামাজে এটা না করিতে চলবে না, এটা না করিতে চলবে না, এটা না করলে কি নামাজ হবে না, বা এটা না করিতে নামাজ কি হবে না, আমি জোরে না বলি তো কি অসুবিধা হবে, যদি সুরা ফাতিহা না পড়ি তো কি অসুবিধা হবে, এই প্রশ্ন কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে নবী সাল্লামের নামাজ হইতে হবে আপনার নামাজ, যেমন নবী নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে, চার রকম নামাজ ভাগ করলে হবে না, নামাজ একরকম পড়তে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে হবে, তাহলে কোয়ালিটি সুন্দর হবে। তাহলে কোয়ালিটি সুন্দর করার জন্য যে কোনো ইবাদতের দুটি শর্ত, এক হচ্ছে এক আল্লাহ পাকের জন্য, আর একমাত্র বাংলাদেশের মৌলী হুজুর আসছে মুআল্লিম হয়ে তারা, হ্যাঁ, আর এসে হাজার হাজার হাজিদেরকে নিয়ে গিয়ে বলছে চলো সন্ধ্যাবেলা গিয়ে রাত্রে তপ করিয়ে, এখানে হাজিরা আছেন আমার সামনে বুঝে আছেন, পারে না এরা ওদের সাথে তর্ক বহস করে, না আমাদের আত্মীয় এসে ওনাকে ভালো করে হজ করাবো, মেনাতে রাত রাখবো, থাকতে দেবে না, বলছে না না চলো এটা সুন্নত, না না চলো কি এটা, আর যদি সুন্নত হয় তো পালন করার জন্য না ছাড়ার জন্য, এই বিধাতিদেরকে জিজ্ঞাসা করেন, ধরে নিলাম যে সুন্নত, তাহলে ছাড়ার জন্য না পালন করার জন্য, তাহলে তারপরে সুন্নত নেওয়া যাবে। নবী সাল্লামের কোন সাহাবি এইভাবে মিনা ছেড়ে দিয়ে গিয়ে মক্কে বসে থেকেছেন হজলে অথবা রাত্রে তফ করতে থেকেছেন এরকম করেননি, তাহলে হজ তো করলেন বাংলাদেশ থেকে দুই লাখ টাকা খরচ করি, পরিমাণ তো অনেক খরচ কিন্তু কোয়ালিটি ভালো হলো না, কারণ মেনার রাত কাটলো মক্কায়, মেনার রাত কাটলো হোটেলে গিয়ে, কোয়ালিটি ভালো হলো না, কোয়ালিটি ভালো করতে হলে আবুল আকুম আই রকম আহসান আমাল না, তাই কোয়ালিটি ভালো হলে এই দুটি শর্ত মনে রাখতে হবে যে কোনো এবাদত বন্দেগির ক্ষেত্রে আপনার। ওয়াহুয়াল আজিজুল গাফুর, এবং তিনি আল্লাহ আজিজ, আজিজ মানে কি, হ্যাঁ, পরাক্রান্ত বা পরাক্রমশালী, সর্বজয়ী বলতে পারেন, আজিজ, হ্যাঁ, যিনি সবকিছুর উপর জয়ী তাকে আজিজ বলা হয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নাম রয়েছে আল আজিজ তার অর্থ, আজিজের আরো কয়েকটি অর্থ হয়, আজিজ আরবি শব্দ, একটা শব্দের অনেক অর্থ হয় বিভিন্ন ভাষায়, বাংলাতে একটা শব্দ আছে বিভিন্ন অর্থ হয় না, অনেক সব বানানোর পার্থক্য থাকে, অনেক সব বানানোরও পার্থক্য থাকে না, অর্থ একটি শব্দের দুই হয় না, হয় না, হতে পারে, তো আজিজ মানে প্রিয় হয়, আজিজি বলে না, এখানে যারা থাকছেন আজিজি মানে মাই ডিয়ার, আজিজি আল মুসাফির, হ্যাঁ, মাই ডিয়ার প্যাসেঞ্জার লিখা থাকছে দেখবেন, যেখানে যেখানে সফর করার জায়গা আছে, তো আজিজি মানে এই এই এই অর্থে আমাদের দেশের লোকের আজিজুর রহমান নাম রাখে, তাই না, আজিজুল হক মানে আল্লাহ পাকের প্রিয়, হ্যাঁ, আমার প্রিয়কে আজিজ বলে, তাহলে আজিজ মানে প্রিয় হয়, আর আজিজ মানে যেটা খুব মানে লব্ধ নয়, যেটা খুব কম পাওয়া যায় সেটাকে আজিজ বলে, এই অর্থে মহাদেসিনেকের আমরা হাদিসের যে চার ভাগ করেছেন মোতাওয়াতের মশহুর আজিজ গরিব ওই অর্থে আজিজ বলেছেন, কারণ এই আজিজ প্রত্যেক স্তরে দুটি দুটি করে বর্ণনাকারী থাকবে, এইরকম হাদিস খুব কম পাওয়া যায়, এই জন্য তারা বলছে এটা আজিজ মানে খুব কম পাওয়া যায় লব্ধ না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামের নামের ক্ষেত্রে আজিজ মানে হচ্ছে যিনি পরাক্রান্ত, সবকিছুর উপর জয়ী বা সবার উপর জয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয়, কিন্তু আল্লাহ পাক অনেক সময় জালেমদেরকে ছাড় দেন, এতে জালেম ধোকা খেয়ে যায়, সায়েন্স টেকনোলজির যারা মালিক তারা অনেক সময় এতে ধোকা খেয়ে গেছে যে আমরা যা ইচ্ছা তাই করবো পৃথিবীটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর তিনি আজিজ সর্বশক্তিমান, ইচ্ছা করলে সবকিছু বিশেষ করে দিতে পারেন, আল্লাহ পাক ছাড় দিয়েছেন তাদেরকে, কোরআনে কারিম এই ছাড়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফামা হেলিল কাফিরিন আম হেলহুম রাইদা, ফামা হেল কাফিরিন কাফেরদেরকে অবসর দাও, হ্যাঁ, যারা খুব বড় মাছ ধরে, হ্যাঁ, আপনার কি দিয়ে বলে বংশি দিয়ে ছিপ দিয়ে মাছ ধরে, তারা কিন্তু মাছকে একেবারে টান দেয় না, বড় মাছ যদি বড় মাছ লেগে গেছে একটু ঢিল দেয় একটু ক্লান্ত, তো এদেরকে দুনিয়াতে ওই রকমই ছেড়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলম, এতে ধোকা খাওয়ার কিছু নেই, তারা ধোকায় আছে কিন্তু একজন মমিন মুসলিমকে ধোকা খাওয়া উচিত নয়, যে আল্লাহ কি এদেরকে ভুলে গেছেন, অমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না, আমাল্লাহ বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো তা থেকে আল্লাহ পাক অনবহিত নন, আল্লাহ যে জানেন না খবর রাখেন না, এইরকম নয়, ওহুয়াল আজিজুল, তারপরে আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, আর একটি নাম হচ্ছে আল গফুর, যিনি অতি মার্জনাকারী, গফুর, আল্লাহর নাম গাফফার। আল্লাহ কোরআনে করিম আল্লাহ পাক গাফফার বলা হয়েছে, ইন্নাহু কানা গাফফারা। তো গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, যেই ব্যক্তি মার্জনা চায় আল্লাহ পাক তাকে মাফ করেন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন, তাহলে আসমানের সংখ্যা কতটি? সাত। তেবাকান, তারপরে এই আসমানের গুণ আল্লাহ বলেন কথা, তেবাকান মানে স্তরে স্তরে, একটির উপর আরেকটি, একটির উপর আরেকটি। এই আসমানগুলি এক আসমান আরেক আসমানের সাথে, এক আকাশ আরেক আকাশের সাথে লেগে আছে না মধ্যখানে খোলা স্তর আছে? খোলা স্তর আছে, খোলা জায়গা আছে। এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেজিলারে নিয়ে যাচ্ছেন, প্রত্যেক আসমানের দরজায় যাচ্ছেন, এর দ্বারা বোঝা যায় যে আসমানের দরজাও আছে। ওয়ালা তাফাত্তাহু লাহুম আবু আবু সামায়ে, কাফেরদের জন্য, কাফেরদের আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে, কিন্তু আবু আবু সামা কোরআন প্রমাণ করে যে আসমানের দরজা আছে। ওয়ালা ইয়াদখুলুনা আল জান্নাহ, আবু আবু সামার কথা কোরআন করিম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে। কে আছে? আমি জিব্রাইল। ওমান মাক, আপনার সাথে কে আবার কাকে নিয়ে এসেছেন? বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মোহাম্মদ শেষ রাসূল। হ্যাঁ, মারহাবান মারহাবান, দরজা খুলে দিল। এই করতে করতে আবার গেলেন প্রথম আসমানে, আদম আলাইহিস সালাম ইত্যাদি করে প্রায় বিভিন্ন আসমানে বিভিন্ন আম্বিয়া কেরাম সাথে দেখা হইল, প্রত্যেক আসমান খোলা হচ্ছে, আবার সফর হচ্ছে। তাহলে এক আসমান থেকে আর এক আসমানের মাঝে খোলা স্থান রয়েছে, আল্লাহ পাক তার দূরত্বের কথা বেশি জানেন। এবা আকান, জমিন, জমিন কি সাত আছে না জমিনে এক? কোরআনে কেরিমের এক সুরার আয়াতে আছে, অমিনাল আরদে মিসলাহুন্না, সুরায়ে তালাক, অমিনাল আরদে মিসলাহুন্না, জমিন অনুরূপ রয়েছে। অনুরূপ মানে কার মতো? আসমানের মতো। কিন্তু মতো বললে পুরোপুরি মত হওয়া জরুরি না। যেমন বলছেন যে এই ছেলেটি ওর বাপের মতো, মানে কি সব দিক দিয়ে? ওর বাবা যেমন বক্তা সেও বক্তা, ওর বাবা যেমন আলেম সেও আলেম, ওর বাবা যেমন সামলা সেও সামলা, ওর বাবা যেমন সাদা ওর বাবা যেমন লম্বা, তেমনই সব দিক দিয়ে না। আরবদের খুব প্রসিদ্ধ উপমা ছিল জায়দুন কাল আসাদ, জায়দ হচ্ছে সিংহের মতো, মানে কি সিংহের মতো, সিংহের মতো সবকিছুতে, একটা জিনিসে শুধু, কিসে? সাহসে, ক্ষমতায়, তাই না? ওই রকমই আল্লাহ যে বলেছে অমিনাল আরজামিসলাহন, জমিন ও আসমানের মতোই, মানে জরুরি নাই যে এক জমিন থেকে আরেক জমিনের মাঝে খোলা জায়গা আছে, আর এইরকম মানুষ আবার বাস করছে দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, না, জমিন জমিন এক অপরের সাথে লাগাই আছে, এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে সঠিক। কিন্তু জমিনেরও সাতটি স্তর আছে, জমিনের সাতটি স্তর আছে, জমিনের সাতটি স্তর এক অপরের উপর আছে। এর আবার কেউ কেউ ব্যাখ্যা করে এইরকম তফসির করেছে, ব্যাখ্যা করেছে জমিন সাতটি মানে সাত, সাত রকমের মাটি, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। হ্যাঁ, লাল মাটি দেখেছেন, লাল মাটি এলাকা আছে। তারপরে সাদা মাটি, সাদা মাটি আগের জমানায় মাথা সাফ করার জন্য মহিলারা কিনতো, আপনারা আগের মানুষ যারা মুরব্বী তারা এইসব খবর রাখেন, সাদা মাটি, একেবারে সাদা মাটি, সাদা মাটি পাওয়া যায়। এগুলি ভাগ অনেকে ধরেছে যে এগুলি সাত জমিন, না সাত জমিন মানে এই না, সাত জমিন এক অপরের জমিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব জমিনের অবস্থা সম্পর্কে ভালো জানেন। আমাদেরকে যতটা জানানো হয়েছে এগুলি গায়েবের কথা, অদৃশ্যের কথা, অদৃশ্য যতটা জানানো হয়েছে ততটাই বলবো, তার বেশি বলা কারোর জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ পাক না জেনে খেয়াল খুশি বলতে নিষেধ করেছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সম্মুখ সে সম্পর্কে কোনো কিছু বলিও না, আল্লাহ ভালো জানেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলছেন যে রহমান দয়াবানের সৃষ্টিতে কোন রকমের তুমি পার্থক্য দেখবে না। তাফাউত মানে পার্থক্য, কেউ কেউ অনুবাদ করেছেন, এটা আরো ভালো হয় যদি বাংলায় ভাবে অনুবাদ করেন, অসামঞ্জস্য, সবকিছু সামঞ্জস্য, যেখানে যেই রকম লাগে। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন অসামঞ্জস্যতা দেখবে না সেখানে। ফারজাইল বাসার, সুতরাং তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো, ফারজাইল বাসারা, দৃষ্টি ফিরিয়ে দেখো, দেখো বারবার করে দেখো। হাল তারামিন ফুতুর, তাতে কোন রকমের ফাটল কি দেখছো? ফুতুর মানে হচ্ছে কোন রকমের ত্রুটি থাকা বা ফাটল থাকা, কোন ফাটল আছে আসমানে? আরে দুনিয়ার যে কোনো কিছুই তৈরি হয় তা কি করতে হয়, মেনটেনেন্স করতে হয়, কোন নির্মাণ করতে হয়, মসজিদ পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে, পানি পড়া শুরু হয়েছে, ভেঙে পড়তে যাচ্ছে, এখন ঠিক করতে হবে, না হলে ভেঙে পড়বো কখন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান আমাদের মাথার উপর তৈরি করে রেখেছেন, তাতে এইরকম কিছু দেখা যায় না যে আসমান ফেটে গেছে সেই জন্য কোনো বিস্তার আছে। যেদিন আল্লাহ ধ্বংস করবেন দুনিয়া, কেমন হবে সেদিন আসমান ধ্বংস হবে, তার আগে আসমানে কোন হালকা রামিন ফুতুর কোন রকমের ত্রুটি কোন রকমের তাতে ফাটল তুমি পাবে না। আল্লাহ বলছেন শুধু একবার না, সোম্মার জাইল বাসারা কাররাতাইন, অতপর তুমি ফিরিয়ে দেখো দৃষ্টিকে কাররাতাইন, কাররাতাইনের শাব্দিক অর্থ হচ্ছে মাররাতাইন, মাররাতাইন মানে কি, মাররা মানে একবার আর মাররাতাইন মানে দুইবার, তো কাররাতাইন ওইরকমই, মাররাতাইন কাররাতাইন, মাররাতুন কাররাতুন মানে বার, তো আল্লাহ দুইবার বলে এখানে বারবার অর্থ নিয়েছেন। আরবি ভাষার যে ভঙ্গিমা হচ্ছে যে দুইবার বলা মানে বারবার, এই জন্য অনেক অনুবাদকরা তর্জমা করেছে কিভাবে ভাব অর্থ করে, সোমবার জেল বাসার অথবা তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো, কাররাতাইন মানে বারবার, দুইবার শুধু না বারবার ফিরিয়ে দেখো, ইয়ান কালেবি এলেই কাল বাসার, কি জন্য দৃষ্টি ফিরিয়ে দেখো আকাশের দিকে, যে কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না, এই জায়গাটা ভালো লাগে না, এই জায়গায় ত্রুটি আছে, এটা এইরকম হইলে ভালো হয়তো, হ্যাঁ এতে এইরকম অসুবিধা হচ্ছে আমাদের, এতে অশান্তি সৃষ্টি হচ্ছে এই আসমানের এই জায়গাটুকুর কারণে। হ্যাঁ যদি আপনার ঘরে ছাদে কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে ঘুম আসবে না, ছাদ কেন, যদি একটা ফ্যান ঝুলে আছে কিন্তু কখন যে ছিঁড়ে পড়ে যায়, খুব দুর্বল আছে কিন্তু মরি চলে গিয়ে আছে হ্যাঙ্গারটা, ঘুম আসবে না কিন্তু নিচে, ফ্যানকে চালাতে পারবেন না, অন করতে পারবেন না ভয়ে, এইরকম আছে কি। আল্লাহ বলছেন বারবার করে দৃষ্টি ফিরিয়ে দেখো, ইয়ান কালেব এলেই কাল বাসার, দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, খাসে আন ব্যর্থ হয়ে, ব্যর্থ হয়ে ফিরে আসবে, অহ হাসির এবং তা ক্লান্ত হয়ে পড়বে, ব্যর্থ হয়ে ফিরে আসে মানে যে ত্রুটি ধরার চেষ্টা করছিল বা ইচ্ছা করছিল ত্রুটিও পেলেন না, ব্যর্থ হয়ে ফিরে আসলে, আর ক্লান্ত এই জন্য যে ওপর দিকে মানুষ দীর্ঘক্ষণ তাকালে চোখ ক্লান্ত হয়ে যায়, দৃষ্টি ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার চক্ষু তোমার কাছে তোমার দৃষ্টিশক্তি, কিন্তু তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আকাশকে যে সৌন্দর্যতা দান করেছেন তার কিছু অংশ এখানে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবি, নিশ্চয় আমি প্রথম আসমানকে, আর সামা দুনিয়া মানে দুনিয়া পৃথিবী, দুনিয়াবি আসমান এই জন্য বলা হয় মানে প্রথম আসমানকে, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া, আমি নিকটের আকাশকে, দুনিয়া মানে নিকটে হয় আর আমাদের নিকটে হচ্ছে প্রথম আকাশ, সে যেন যদি কেউ প্রথম আকাশ বলে ভাব অর্থ তো অসুবিধা নেই, কিন্তু আসমা দুনিয়া মানে হচ্ছে নিকটের আকাশ, আমি এই নিকটের আকাশকে অলঙ্কৃত করেছি, সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, জিনত থেকে যাইয়েন না, বেমাসাবে মিসবাহনের জামা, মিসবাহ বলে প্রদীপকে, আর মাসাবি বহু বচন প্রদীপ মালা দিয়ে, কি আজানের সময় হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ কাছে আসছে, ওয়াজা আল্লাহ রুজুমাল লিশায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানকে সুসজ্জিত করেছেন কি দিয়ে, হ্যাঁ তারকা গ্রহ দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, গ্রহ এবং নক্ষত্র দিয়ে, যেগুলি নিজের আলো আছে অথবা সূর্যের আলো আছে, গ্রহ নক্ষত্র যে পার্থক্য করা হয়েছে সে গ্রহ হোক আর নক্ষত্র হোক, এগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আসমানকে সুসজ্জিত করেছেন, এগুলিকে আল্লাহ পাক মাসাবি বলেছেন, আকাশের প্রদীপ মালা, আকাশের প্রদীপ মালা, ওয়াজা আল্লাহ রুজুমাল লিশায়াতিন, এবং এগুলিকে আমি করেছি শয়তানকে কষাঘাত করার উপায়, শয়তানকে আঘাত করার উপায়, এগুলিকে শয়তান আঘাত করার উপায় করেছি, কেমন কথা, তফসির কারবন লিখেছেন মানে এগুলি মানে এগুলির মতগুলিকে, কি জন্য, যেই তারকা নক্ষত্র রাজি রয়েছে সেগুলি দ্বারা শয়তানকে আঘাত করা হয় না, বরং উল্কাপিণ্ড দিয়ে যে আসমান এবং জমিনের মাঝে উল্কাপিণ্ড দিয়ে শয়তান যখন জিন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে এবং আকাশের খোঁজ খবর নিব, জানবো যে ফেরেশতারা কি আলাপ আলোচনা করছে, আগামীর জন্য কি আল্লাহ পাকের ফয়সালা হইল, সেই ফয়সালাগুলি ফেরেশতারা যখন আলোচনা করবে কান লাগিয়ে শুনবো, শোনার পরে এসে গণকদেরকে বলবো, জাদুকরদেরকে বলবো, এই ভণ্ড পীরদেরকে বলবো, এরা তার মুরিদদেরকে, এরা ভক্তদেরকে, বা এই জাদুকর গণকদের কাছে যারা যায় হাত দেখাতে, বা কিছু করতে, ভবিষ্যৎ মানে আমার যা চুরি হয়েছে এটা কোথায় আছে ইত্যাদি, আমার এই হয়েছে সে হয়েছে, আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে, এসব জানার জন্য তাদেরকে যেন কিছু কথা বলতে পারে। একটা সত্য আর 99টি মিথ্যা বা 100টি মিথ্যা নবী করিম সফল করেছেন। এসব লাগিয়ে গণকরা, জাদুকররা, ভণ্ড পীরেরা ভক্ত বাড়ায় অথবা পয়সা বাড়ায়, এসব করে। শুধু গণকরাই করে না আর শুধু জাদুকররা করে না, ভণ্ড পীরেরা যারা ভবিষ্যৎবাণীর কারামতি দেখিয়ে, ভেলকিবাজি দেখিয়ে মুরিদ বাড়ায় আর পয়সা তাদের কাছ থেকে নজরিয়াজ আদায় করে, তারাও এই শ্রেণীর, এরা ওই গণক জাদুকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উল্কাপিণ্ড বলি দিয়ে যে শয়তানকে আঘাত করে, শয়তানের উপরে যাওয়ার চেষ্টা করে, এটা ওই নক্ষত্র রাজির মতোই, সেজন্য ওই ধরনের, এগুলি ওইগুলি নয়। তাফসীর কারবান বলেছেন, ও আতাদানা আলাইহিম আযাব আস-সাইর, এবং তাদের জন্য এই শয়তানদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আযাব। সাইর বলা হয় এমন আগুন যা জ্বলন্ত, জ্বলছে, জ্বলন্ত আগুনের আযাব আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। তারপর আল্লাহ ফাকর রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বয়ান করেছেন, তারপরে একটি আয়াতে মুমিনের অবস্থা বয়ান করেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছে, অর্থাৎ কাফেরদের জন্য, কাফেরদের জন্য কি রয়েছে, কিসের সাথে কুফরি করেছে, বিরাব্বিহিম তাদের রবের সাথে, ওই সব লোকদের জন্য কাফারু বিরাব্বিহিম যারা তাদের রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। রবকে অস্বীকার করেছে অথবা রবের কিতাবকে অস্বীকার করেছে, রবের রসুলকে অস্বীকার করেছে, রব বলেছেন আখেরাত পরকাল আছে অস্বীকার করেছে, রব জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন অস্বীকার করেছে, সকলে কিন্তু কাফের। রবের বিধানকে অস্বীকার করেছে, সব কাফের। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, ওই সব লোকদের জন্য যারা রবের সাথে কুফরি করেছে, আযাব ও জাহান্নাম, জাহান্নামের আযাব রয়েছে। ওয়াবিসাল মাসির, এবং জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট বাসস্থান, মাসির বাসস্থান, বেসা মানে নিকৃষ্ট, খারাপ। এজা উলকু ফিহা, যখন তাদেরকে তাতে মানে ওই জাহান্নামের আযাবে নিক্ষেপ করা হবে, এজা উলকু ফিহা, সামিউল আহা শাহীকান, তখন তারা শুনতে পাবে ওই জাহান্নামের শাহীকান, বিকট আওয়াজ, বিকট শব্দ, বিকট শব্দ জাহান্নামের, জাহান্নাম জ্বলে জ্বলে তাতে এমন বিকট গর্জন শুরু হয়েছে, সেই গর্জন শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং জাহান্নাম উদ্বলিত থাকবে, ফুটন্ত অবস্থা, তাফুর সারায়া, পুরো মানে হচ্ছে ফুটা, পানি যে ফুটে আগুন যেন ফুটছে মনে হচ্ছে, ওহিয়া তাফুর, এই জাহান্নামের বিকট চিৎকার হবে এবং জাহান্নাম যেন ফুটে আছে, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে কত গুণ বেশি, 70 ভাগের 1 ভাগ দুনিয়া পাঠানো হয়েছে, 70 ভাগের 1 ভাগ, তাপমাত্রা কমাতে কমাতে কমাতে 1 ভাগ করে, 70 কে ভাগ করে 1 ভাগ, হালকা করে মাত্র 1 ভাগ পাঠানো হয়েছে, তাহলে বাকি কত তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনে রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন। তাকাদু তামাইয়াযু মিনাল গাইস, মনে হচ্ছে, তাকাদু মানে মনে হচ্ছে, মনে হচ্ছে কি, তামাইয়াযু মিনাল গাইস, ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে, গাইস মানে ক্রোধ রাগ, আর তামাইয়াযু মানে ফেটে পড়া, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন যখন তাতে একটি দলকে নিক্ষেপ করা হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের রক্ষীরা, খাজানা মানে রক্ষী বলতে পারেন, খাজানা মানে জাহান্নামের দারোগা সহজ ভাষায় ফেরেশতা, জাহান্নামের ওপর নিযুক্ত ফেরেশতা, যারা দায়িত্বশীল ফেরেশতা, তারা জিজ্ঞাসা করবেন এই এই দলকে, আলামিয়াতিকুম নাযির, তোমাদের কাছে সতর্ককারী কেউ আসেনি, নবী রাসূলের জামানা হলে নবী রাসূল সতর্ককারী কেউ আসেনি, আর যদি নবী রাসূলের জামানা আজকাল হয় তাহলে নবী রাসূলের দাওয়াত তোমাদের কাছে, কোরআনের দাওয়াত পৌঁছেনি, হাদিসের দাওয়াত পৌঁছেনি, তাওহীদ আল্লাহর একত্বের দাওয়াত পৌঁছেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সুন্নতের দাওয়াত, রাস্তার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছেনি, কেন শিরকে ছিলে, কেন কুফরিতে ছিলে, কেন নাস্তিকতায় ছিলে, কেমন কবর পূজা, কেন কবর পূজায় ছিলে, কেমন কেন তোমরা ভ্রান্ত পথে ছিলে, কেন হারাম খাওয়াই ছিলে, পাপে ছিলে, কেন ফরজ নামাজ ছেড়ে ছিলে, আল্লাহ মিয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি, আল্লাহ পাক নাযির বলেছিলেন, সতর্ককারী, শুধু রাসূল বলেননি, সতর্ক করার জন্য যে কেউ এসেছে, নবী অথবা নবীর ওয়ারিসগণ, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, কালু বালা, তারা বলবে হ্যাঁ একটি শেষ হয়ে গেছে, কাদ জাআনা নাযির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম, ওয়া কুলনা, আর বলেছিলাম তাদেরকে, মা নাযযালাল্লাহ মিন শাই, আল্লাহ কিছুই নাযিল করেনি, কোরআন মুহাম্মদের রচিত মনগড়া কথা, আর কোরআন চোদ্দশো বছর আগের কথা, এখনকার সমস্যার সমাধান করতে পারে, আজকাল কিছু শিক্ষিত গুমরা কাফের বেদিনরা মুনাফিকরা এইসব কথা কথাই বলে থাকে, মা নাযযালাল্লাহ মিন শাই, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এবং তোমরা যারা সতর্ক করতে এসেছে তাদেরকে উল্টো বলে তোমরাই সুস্পষ্ট ভ্রষ্টতে আছো, গুমরাইতে আছো, তোমরাই সন্ত্রাসী, হ্যাঁ তোমরাই সব ঝামেলা তৈরি করছো, তোমরাই সমস্যার সৃষ্টি করছো। আজকাল মুনাফিকরা এরকম কথা বলে না, দাঁড়িয়ে রাখলে এরকম কথা শুনতে হয়, ইসলামিক বই পড়লে শুনতে হয়, এই জন্য অনেক দুর্বল ইমানের লোক ভয়ও ইসলামিক বই রাখবো না, বা মুনাফিকরা ইসলামিক বই রাখবে না। তো এইরকমই চরিত্র ছিল কাফেরদের যুগে যুগে, যে কথা জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তারা এরকম কথাবার্তা বলবে। আজান হয়ে গেছে, এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক সহি সালামত রাখেন তো তাফসীর কমপ্লিট করা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুলকের তাফসীরে প্রথম দিনের আলোচনায় প্রায় সাতটি আয়াত বা আটটি আয়াতে তাফসীর করা হয়েছে, যাতে প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের কথা, তিনি সর্বশক্তিমান, তিনি বরকতময়, সবকিছুর মালিক তিনি, তিনি হায়াত মত সৃষ্টি করেছেন, তারপরে আসমান সৃষ্টির কথা এবং আসমানকে আল্লাহ পাক যে সুসজ্জিত করেছেন গ্রহ নক্ষত্র দিয়ে, এসব কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখতে বলেছেন যে আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোন রকমের ত্রুটি রয়েছে কি, বারবার দেখলেও ত্রুটি খুঁজে পাবেন না। এসব বলার পর আল্লাহ পাক কাফেরদের অবস্থা বয়ান করেছেন, বালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। এখান থেকে আল্লাহ পাক কাফেরদের কিছু অবস্থা বয়ান করেছেন, যেগুলির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর গত সপ্তাহে হয়েছে, এবং জাহান্নামের গর্জনের কথা বলা হয়েছে, জাহান্নাম যে বিকট শব্দ হবে সেসব কথাবার্তা বলা হয়েছে, এক এক দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, এবং জাহান্নামের দারোগা যারা রক্ষী তারা জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি গো সতর্ক করার জন্য কোন নবী রাসূল আসেনি, তোমরা কি নবীর কথা জানতে না, নবীর প্রতি যে কিতাব নাযিল হয়েছে এইসব কথা জানতে না। তখন তারা যা বলবে সেখান থেকে আজকে শুরু করছি। কালু বালা, তারা বলবে জাহান্নামের দারোগাদেরকে যে হ্যাঁ অবশ্যই জানতাম, বালা, বালা মানে হ্যাঁ হয় আর নাম মানে হ্যাঁ হয়, কিন্তু দুটোতে গ্রামারি টিকাল পার্থক্য আছে, মানে আরবি গ্রামের দিক দিয়ে পার্থক্য আছে। কেউ যদি ইতিবাচক জিজ্ঞাসা করে যে আপনি খাবেন, আর যদি খেতে চান তাহলে কি বলবেন, নাম হ্যাঁ, ইতিবাচকের জবাবে আপনি যদি সেটা করতে চান হ্যাঁ বলবেন, আর যদি না করতে চান লা, খাবেন তাকল লা, আর খান তাহলে কি বলবেন হ্যাঁ, আর যদি নেতিবাচক করে জিজ্ঞাসা করে আর আপনি ইতিবাচক জবাব দিতে চান তাহলে তখন বালা বলবেন, এটি হচ্ছে কায়দা গ্রামার। কেমন জিজ্ঞাসা করছেন আপনি, আপনি খাবেন না, খাবেন নাই, কি বলে জিজ্ঞেস করলেন, খাবেন না, যাবেন না কি, তখন বলছেন হ্যাঁ যাবো, তা কি বলতে হবে, বালা। আলাইসাল্লাহ বিহাকামিল হাকিমিন, কিছু হাদিস আছে যে জবাবে কি বলতে হবে, বালা ওয়ান আলা জালিকা মিনাস শাহিদিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনী কারীম ইরশাদ করছেন যে তারা কি বলবে, তার আগে তাদের প্রশ্ন কি করা হয়েছিল জাহান্নামের দারোগার পক্ষ থেকে, হ্যাঁ, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে সতর্ককারী কি আসেনি, নেতিবাচক জিজ্ঞাসা করেছে। আর এসেছিল, সেজন্য তারা কি যা বলবে, বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। আর যদি জিজ্ঞাসা হইতো এরকম, তোমাদের কাছে সতর্ককারী কি এসেছিল, তাহলে কি যাওয়া হইত, নাম হইত, গ্রামের পার্থক্য। কালু, বালা, তারা বলবে যে হ্যাঁ অবশ্যই এসেছিল, কাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন, ফাকাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম, কাযযাবা ইউকাযযাব মানে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা, ওয়াকুলনা, এবং শুধু মিথ্যাই মনে করিনি বরং আরো বাড়াবাড়ি করেছিলাম, বলেছিলাম মা নাযযালাল্লাহ মিন শাই, আল্লাহ কিছু নাযিল করেনি, এটা মনগড়া কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত, শুধু তাই নয় আরো বাড়াবাড়ি করে কি বলেছিল, ইন আন্তুম ইল্লা ফি দলালিন কাবীর, তোমরা সুস্পষ্ট ভ্রষ্টতে আছো, তারা হেদায়ত করতে এসেছেন, সঠিক কথা বলতে এসেছেন, তারপরে প্রথম মিথ্যা মনে করল, তোমরা মিথ্যুক, শুধু তাতেই মানে নীরব হল না বা সেখানে ক্ষান্ত করল না, বরং বলল যে তোমরা যেসব কথাবার্তা বলছো আল্লাহর কথা, এইসব কথা আল্লাহ নাজিলই করেনি, এগুলো সব মন গড়া কথা, মানব দেওয়ার বিষয়, তাতেও ক্ষান্ত হল না, বলছে তোমরা ভুল পথে আছো, ইন আন্তুম ইল্লা ফি দলালিন, শুধু ভুল পথে না বড়ই ভুল পথে আছো, গুমরাহিতে আছো। যেমন একসঙ্গে লোকেরা দিনদার লোকদেরকে, ধার্মিক লোকদেরকে বিভিন্ন রকমের খারাপ নামে আখ্যায়িত করে, এরাই জাতিকে পিছিয়ে দিচ্ছে, এদের জন্য উন্নতি হয় না, হ্যাঁ পর্দার জন্য উন্নতি হয় না, এই যে এই যে নামাজ নামাজ ধর্ম ধর্ম করার জন্য নিয়ত হয় না, এরা হল এই শ্রেণীর লোক যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং তাদেরকে যখন জাহান্নামের রক্ষী জিজ্ঞাসা করবে, ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন, তখন তারা স্বীকার করবে যে আমরা এইসব কথা বলেছি দুনিয়াতে, সন্ত্রাসী বলবে, অভদ্র বলবে, তখন অভদ্র কাপড় পরলে, ইত্যাদি ইত্যাদি, দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী, আরো কি কি নাম যেসব নাম মানে যুগে যুগে বলছে সেসব বলবে। এসব হচ্ছে মুনাফিকদের চরিত্র অথবা ইসলামের শত্রুদের চরিত্র, এই চরিত্র কোন মুসলিমের হতে পারে না। ওয়াকালু, এবং তার সাথে সাথে তারা আক্ষেপ করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও না আকিল, কারা বলবে, ওই জাহান্নামীরা, কাফের বিদিন, ইসলামের শত্রু যারা, লৌকুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আর না পেল অথবা বুঝতাম, জ্ঞানকে বুদ্ধিকে কাজে লাগাতাম, না পেল মানে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম। এখানে দুটি কথা উল্লেখ করা হয়েছে, শোনার কথা আর বিবেককে কাজে লাগাবার কথা, বুঝার কথা। শোনার কথা কি শুনতাম, তার কি শুনত না, কানে কি ঠসা ছিল বা তুলো ভরে রেখেছিল, ভালো কথা শুনত না, ভালো কথা শুনে যে শোনার পরে আমল করতে হবে তা করত না, যেটাকে অনেক তাফসীরকার বলেছেন সেমা কবুলিন, মানে গ্রহণ করার মতো শোনা, শুনে গ্রহণ করা, সামিনা ওয়া আতানা বলা। আচ্ছা, তারপরে শুনবে কি, আল্লাহ এবং তার রসুলের কথা, লাকুনা নাসমা, আমরা যদি শুনতাম মানে আল্লাহর কথা শুনতাম, রসুলের কথা শুনতাম, মানুষের কথা তো শুনেছে, আর নেতার কথা শুনেছে, খুব মেহনত করেছে নেতার কথা শুনে, নেতা বলেছে মিছিল করে বেরিয়ে পড়েছে, মারপিট করে মারপিট করেছে, খুন করে খুন করেছে, জুলুম করে জুলুম করেছে, এই শোনা নাই। লাউ কুন্না নাসমাউ মানে নাসমা কালাম আল্লাহ ওয়া কালাম রাসূলিহি, আল্লাহর কথা যদি শুনতাম আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি শুনতাম। এই জন্য কোরআন এবং হাদিসকে সানাইয়াত বলা হয়, কোরআন এবং হাদিসে যা আছে সবগুলি বিবেক দিয়ে ধরা যায় না, বিবেক দিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে পাঁচ ওয়াক্ত নামাজ হইতে হবে, পারবেন কি, বিবেক কি বলতে পারবে যে ছয় হলে খারাপ হয়ে যাবে আর পাঁচ হলে ঠিক ঠিক হবে না, একেবারে সব নির্ভর করছে পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, বিবেক দিয়ে বলতে শুধু রমজান মাসের রোজা, আরো এক মাস বাড়িয়ে দিলাম, বিবেক তো বলছে যত বেশি রাখো তত ভালো, জাকাত শতকরা আড়াই শতাংশ দিতে হবে, এগুলো বিবেক দিয়ে ধরার বিষয়, এই জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ পাক যা নাজিল করেছেন ওহির বিধানে সেগুলি হচ্ছে সামঈয়াত, মানে শোনার উপর নির্ভরশীল। আপনাকে কোরআন এবং হাদিস শুনে যদি পড়ার যোগ্যতা না থাকে তাহলে ভালো আলেমের কাছে যিনি ভালো ব্যাখ্যা করে কোরআন হাদিস বলতে পারবেন তার কাছে শুনে আমল করা, সরাসরি শোনেন মাধ্যম দিয়ে। আজকাল প্রচার মাধ্যম আছে, প্রচার মাধ্যম দিয়ে আপনি রেডিও ক্যাসের বক্তব্য দিয়ে শুনেন, লিখেছেন সেই লেখাগুলি আপনি পড়ে শিখেন অথবা লেখাকে পড়ে শোনাচ্ছে আপনি শোনেন। লাউকুন্না নাসমা, তাহলে কোরআন এবং হাদিস শোনার কথা বলা হয়েছে। প্রথম হেদায়তের জন্য শুনতে হবে আল্লাহর কথা এবং তার রাসূলের কথা শুনতে হবে। ওই ব্যক্তি হেদায়ত পাবে না বা ওই জাতি ওই শ্রেণীর লোক কোনোদিনই সঠিক রাস্তা পাবে না যারা আল্লাহর কথাও শুনতে চায় না এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাও শুনতে চায় না। এই জন্য লাউকুন্না নাস, কাফের আক্ষেপ করে বলে যদি আমরা শুনতাম এই কথাগুলি শুনতাম, কোরআন সুন্নাহ শুনতাম, আল্লাহ প্রদত্ত বিধান ওহির কথা শুনতাম, আর না তো শোনার পরে বিবেকেরও কাজ রয়েছে, ডিউটি আছে, বিবেক বিবেচনা যদি করতাম। অনেক ইসলামের বিধি বিধান রয়েছে যেগুলি সুস্থ বিবেক দিয়ে ফয়সালা করা যায় যে ভালো কাজ, এগুলি ইতিবাচক এবং ইতিবাচক রয়েছে, সত্য কথা বলা এটা বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, সত্য কথা বলা ভালো, মিথ্যা বলা খারাপ, আমানতের রক্ষা করা, হ্যাঁ মানুষের সাথে অদা খেলাফি না করার, যখন বলেছি যে ভাই দিয়ে দেবো তোমাকে টাকা দিয়ে দেওয়া, এই বিবেক দিয়ে ধরা যায় না, ধরা যায়, এগুলো কোরআন সুন্নাহ ওয়াহিতেও আছে এবং বিবেক দিয়ে ধরা যায়। মাতা পিতার সেবা করা, মাতা পিতাকে সন্তুষ্ট রাখা, খুশি রাখা, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে দায় দায়িত্ব রয়েছে সেগুলি যথাযথ পালন করা, এগুলি বিবেক দিয়ে ধরা যায় না। বিবেক দিয়ে তাহলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ভালো মন্দের অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে বিশেষ করে এবাদত বন্দেগীর ক্ষেত্রে যেটা রয়েছে নিছক, সেই ক্ষেত্রে বিবেক কতদূর পৌঁছিতে পারবে না যে আল্লাহ পাক কেমন ইবাদত চান, নামাজ কেমন করে কত রাকাত চান, এবং নামাজের রাকাত এক রাকাত পুরো হবে কোথা থেকে শুরু হবে কোনখানে শেষ হবে, জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, ফরজ কত রাকাত, সুন্নত কত রাকাত, বেতর কত রাকাত, কেমন করে পড়তে হবে, জাকাত কিসে জাকাত দিতে হবে, কতটা দিতে হবে ইত্যাদি, এগুলি শোনা ছাড়া কোনো উপায় নেই। তাহলে যারা আল্লাহর বিধানের জন্য দিক নির্দেশনা পাবে, হেদায়ত পাবে, সঠিক পথ পাবে এবং জান্নাতে যারা পৌঁছিতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে এবং নিজের সুস্থ বিবেককে কাজেও লাগাতে হবে। আর যদি না লাগাই সেই দিন আক্ষেপ করতে হবে আর বলবে ওয়াকালু, বলবে লাউকুন্না নাসমা, আমরা যদি আল্লাহ এবং রাসূলের কথা শুনতাম, আর না চেলেও যদি বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামীদের দলে সামিল হইতাম না। আসহাবুস সাইর, সাইর মানে জ্বলন্ত আগুন, জাহান্নামের যারা অধিবাসী, আসহাব মানে অধিবাসী, তাদের অন্তর্ভুক্ত হইতাম না, তাহলে জাহান্নামে আসতে হইত না। সুতরাং প্রত্যেক মুসলিমকে বলছি বিশেষ করে, আর তারপরে প্রত্যেক মানুষকে বলছি যে সঠিক রাস্তা যদি পেতে হয়, যেই রাস্তা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাবে এবং যেই রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, যেই রাস্তা জাহান্নাম থেকে রক্ষা করবে, সেই রাস্তা পেতে হলে আল্লাহ প্রদত্ত বিধান শুনতে হবে, তা হচ্ছে কোরআন এবং হাদিস। বাকি কিতাব বিকৃত হয়ে গেছে, তাওরাত ইনজিল বিকৃত হয়ে গেছে, আসল অবস্থায় নেই। সুতরাং কোরআন এবং হাদিস আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনতে হবে। বিদাতীদেরকে বলছি আরো বিশেষ করে যে শুনতে হবে আল্লাহর কথা, রসুলের কথা, বড়র কথা, বুজুর্গের কথা, শুনেতেই গেলে সেখানে সীমিত করে দিলেন যে এত বড় বুজুর্গ লিখেছেন তিনি কি আর ভুল করতে পারেন, সেখানেই কিন্তু আক্ষেপ করতে হবে কাল কিয়ামতে যে লাউকুন্না নাসমা ও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, তিনি বুদ্ধি দিয়ে কাজ নিলেন না যে আমরা কলিমা পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নিতে হবে, তার মোহর আছে কিনা এই আমলের উপর সেই আমল করতে হবে। খেয়াল খুশি আমল করলেন, এত বড় বড়রা করেছেন, আমাদের পূর্বপুরুষ করে এসেছেন, এটা চলবে না, না হলে সেই দিন আক্ষেপ করতে হবে। ফাতারাফু বিযামবিহিম, সুতরাং সেই দিন তারা কি করবে, তাদের অপরাধের গুনাহ অঙ্গীকার করবে, স্বীকার করবে যে আমরা গুনাহগার, পাপী, আমরা কুফুরি করেছি, আমরা জুলুম করেছি, আমরা অত্যাচার করেছি, আমরা বাড়াবাড়ি করেছি, আমরা সীমা লঙ্ঘন, ফাতারাফু, অঙ্গীকার করবে তাদের অপরাধের, স্বীকার করে নেবে তারা যে আমরা অপরাধী। ফাসহুকান লি আসহাবিস সাইর, সুতরাং আল্লাহ পাক বলছেন দূর হয়ে যাক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, জান্নাত থেকে দূর হয়ে যাক, শান্তি থেকে দূর হয়ে যাক, লি আসহাবিস সাইর, জাহান্নামের অধিবাসীরা, যারা দুনিয়াতে সত্যকে যাচাই করেনি, ভালো কথা শোনেনি, আল্লাহ এবং রাসূলের কথা শোনেনি এবং নিজের বিবেককে কাজে লাগায়নি, তারা সুহকালিয়া সাবিসায়ের, এই জাহান্নামীদের কি হোক, দুর্ভোগ হোক বা দূর হয়ে যাক, আল্লাহ রহমতকে দূর হয়ে যাক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের নীতিমালা হচ্ছে, যেখানে আল্লাহ কাফেরদের কথা বয়ান করেছেন বা কাফেরদের শাস্তির কথা বয়ান করেছেন, সেখানে মুমিনদের কথা বয়ান করেছেন, মুমিনদের যে আল্লাহ পাক মহাপুরস্কার রেখেছেন তার কথা বয়ান করেছেন, কোথাও বিস্তারিত বয়ান করেছেন, কোথাও সংক্ষেপে বয়ান করেছেন। কোরআনে কারিমে তাফসীর যখনই পড়বেন দেখবেন প্রায় জায়গায় এরকম হয়েছে, কারণ মানুষকে যদি শাস্তি শাস্তি পানিশমেন্ট পানিশমেন্ট পানিশমেন্ট বলা হয় তো নিরাশ হয়ে যাবে মানুষ, আর যদি শাস্তির কথা না বলা হয় শুধু পাবে পাবে পুরস্কার আর পুরস্কার পুরস্কার আর পুরস্কার গিফট আর গিফট যদি বলা হয় তাহলে এত উচ্চ আকাঙ্ক্ষা হয়ে যাবে যে পাপ করেও ভাববে যে আল্লাহ পুরো রহিম, যেমন একসঙ্গে পাপীরা আছে নাই। সেই জন্য যাতে করে মানদণ্ডটা ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে, আল্লাহ ফাকর যেখানে শাস্তির কথা বলেছেন শাস্তি আছে কাফের ফাসেক জালেমদের জন্য পাপীদের জন্য বেনামাজির জন্য, কিন্তু তুমি নামাজি হয়ে যাও, তুমি মমিন হয়ে যাও, তোমার শোনো আর মানো, তাহলে তোমার জন্য পুরস্কারও আছে, নিরাশ হয়ে যাক। দুটো দিকে আল্লাহ পাক বয়ান করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে বিল গায়ব না দেখে। বিল গায়বের তাফসীর একটি বললাম কি, না দেখে, তাহলে কাকে দেখে না, আল্লাহকে দেখে না, তাহলে বিল গায়ব এটি হচ্ছে আল্লাহ পাকের গুণ যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখবেন জান্নাতে মুমিনরা শুধু, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দ্বারা প্রমাণিত এবং এই মর্মে তিনটি আয়াত আছে আমার বিভিন্ন আলোচনায়, ওগুলি এর আগে আলোচনা করা হয়েছে আকীদার যখন কিতাবুত তাওহীদের ব্যাখ্যা করা হয়েছে তখন। তো আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, না দেখে বিশ্বাস করা এটি হচ্ছে দ্বীনের মূলনীতি। যে ব্যক্তি এই এখানে আসবে না, এই পয়েন্টে আসবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুসলিম হতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতের রাস্তায় আসতে পারবে না। সেই ব্যক্তিকে কোরআনুল করিম তার বাড়িতে যে ভর্তি করে রাখেন কোরআনের তাফসীর, তবুও হেদায়ত করতে পারবে না কোরআনুল করিম। এই জন্য আল্লাহ পাক কোরআনুল করিমের শুরুতে কি বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তার আগে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব এই কিতাব কাকে হেদায়ত করবে, মুত্তাকিন মানে সংযত, যারা বেঁচে থাকতে চায় গোনা থেকে, আমি পাপ থেকে অন্যায় থেকে বাঁচতে চাই, সুতরাং আমার ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে যাতে করে এমন না হয় যে আমি সংযত হইলাম না, এমন অসংযত না হয়ে যায় আর কোন নেতিবাচক পাপের কাজ করে যাতে করে আমি মুত্তাকি থেকে বেরিয়ে না যাই, তাহলে আল্লাহ হিদায়ত করবে, এই কিতাব হিদায়ত করবে, আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে হিদায়ত করবেন। যালিকাল কিতাব ওয়া রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, আচ্ছা এরা কারা যাদেরকে হিদায়ত করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম শর্ত আল্লাহ প্রথম নামাজের কথা বলেন নাই, যারা নামাজ পড়বে তাদেরকে হিদায়ত করবে, নামাজ পড়ছে গতানুগতিক কিন্তু না দেখে বিশ্বাসের এই পয়েন্টে নেই, সে কই আমরা তো দেখি না, কবর আজব তো দেখি না, কই জান্নাত তো দেখলাম না, কই নেকি বদি লিখা হয় এদিকে ওইদিকে ফেরেশতাকে কোনদিন তো দেখলাম না, তাহলে আল্লাহ কোনদিন হেদায়ত করবে না, কোরআনে কারীম দ্বারা সে হেদায়ত পাবে না। এই জন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তারপরে নামাজ কায়েম করে, না দেখে বিশ্বাস করেছো, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মিরাজে নিয়ে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, না দেখে বিশ্বাস করেছো নবীর মিরাজ হয়ে যাবে, বিশ্বাস করো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমি মারা জাকমানিন ফেকুন, এবং আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন, আল্লাহ নবীর উপরে জাকাত নাযিল করেছেন, জাকাত তোমাদের ফরজ করে জাকাত দাও, তাহলে কোরআন হিদায়ত করবে তোমাদেরকে। না দেখে বিশ্বাস করার বিষয়টি অনেকে মনে করে না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাত দাজ্জাল জাহান্নাম কবর আজাব কিছুই দেখি না টের পাই না, নেকি বদি লিখা হচ্ছে মন কে রামান কাতেবিন সম্মানিত ফেরেশতা লিখছেন, এতগুলি না দেখে না দেখে না দেখে, এ ওহি না দেখে, জিবরাইল ফেরেশতা জিন না দেখে, সব না দেখে, তাই না? এগুলোর ক্ষেত্রে আমাদের এক শ্রেণীর মানুষের ইমান একেবারে শেষের দিকে চলে যাওয়ার কারণে বিশ্বাস করে না। নামাজ ফরজ, আল্লাহ পাক প্রথম নামাজের হিসাব নেবেন, বলছে যে প্রথম আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন, বিশ্বাস করে না, তারপর বসে থেকে গেল, কিন্তু তার কোথায় বিদ্যুতের তার আছে, বিদ্যুতেরই তার, তার সম্পর্কে যে কোনো বাচ্চাকে, যে সাত বছর বাচ্চা হয়েছে, পাঁচ সাত বছর, বুঝতে পারে যে এই তারে খবরদার সরাসরি হাত দিও না, তার যদি খোলা থাকে রাবার না থাকে এর উপর হাত দিও না, কারণ এতে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, ধরে নিবে মরে যাবে, বিশ্বাস করে না করে না? এমন কোন মুসলিম বা এমন কোন মানুষ আছে, নাস্তিক আছে, যে না দেখে আমি বিশ্বাস করি না, কোথায় বিদ্যুৎ আছে না দেখে বিশ্বাস করি না, এই তারে বিদ্যুৎ নেই, এটাতে বিদ্যুৎ আছে আমি বিশ্বাস করি না, আছে কেউ? এইরকম বহু কিছু আছে দুনিয়ার ক্ষেত্রে না দেখে বিশ্বাস করছে। জীবনের ঢাকার গলি দেখেননি, কলকাতার গলি দেখেননি, আমরা ছোটকালে শুনতাম কলকাতার ওই গলিগুলিতে ছিনতাইকারে ছিনতাইকার খবরদার, যদি কলকাতা ছোট থেকে আমাদেরকে সতর্ক করা হতো, কোনদিন যদি যাও গলিতে ঢুকবে না, রিক্সায় চাপবে না, পায়ে হেঁটে চলবে এবং সদর রাস্তা দিয়ে চলবে, বিশ্বাস করেছি। না দেখে বাবাকে বিশ্বাস করেছি, কে জানে এটা বাবা? না দেখে মাকে বিশ্বাস করেছি, না দেখে বাবাকে বিশ্বাস করেছি, কে বিশ্বাস করেন না? না বিশ্বাস করেছে যার সন্তান, যে বলে আমি না দেখে আমার বাবাকে বিশ্বাস করি না, আমি দেখিনি যে আমার বাবার আসলে মায়ের সাথে মিলন হয়েছে না হয়েছে, তার হচ্ছে যার সন্তান, আছে কেউ পৃথিবীতে এরকম? দুনিয়ার ক্ষেত্রে না দেখে বিশ্বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলমে যখন গায়েবের কথা বলা হচ্ছে, তখন আমাদের ইমান শয়তান কেড়ে নিয়েছে, না দেখে বিশ্বাস হয় না, যার ফল আমল নাই। আর যার যত বেশি না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং আল্লাহ পাকের নিয়ামতের উপর জান্নাতেরও বিশ্বাস আছে, আল্লাহ পাকের আজাব জাহান্নামের যত বেশি যার বিশ্বাস আছে, তার ইমান তত মজবুত, তার আমল তত সুন্দর। বাস্তব আপনার গায়েবের উপর ইমান যত মজবুত, কবর রাজাবের উপর ইমান যত মজবুত হবে, এ আজকে কবরে যেতে হতে পারে, আজকে চলে যেতে হতে পারে, যত এই গাইবের প্রতি ইমান মজবুত হবে এবং কবরের আজাব থেকে উপায় নেই, কবরে মন কান্না কেড়ে জবাব দিতে হবে, গায়েব মান রব্বুকা মা দীনুকা মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফিকুম, যে প্রশ্ন করা হবে সব গায়েব। এই বিশ্বাস যার যত বেশি আছে তার ইমান তত বেশি অটল, টাকা পয়সা দিয়েও কেনা যাবে না, আর লোহা দিয়ে শাস্তি দিয়ে পানিশমেন্ট দিয়েও কেড়ে নেওয়া যাবে না, আর তার আমল তত সুন্দর। তাকে কোনদিন নামাজের কথা বলতে হয় না, সে অন্যদেরকে বলে নামাজের কথা, তাকে যাকাত দেওয়ার কথা বলতে হয় না, সে নিজে যাকাত দেয়, অন্যদেরকে বলে যে তোমার টাকা যাকাত দিয়েছ, দাওয়াত দেয় ইসলামে। সে আসল তাহলে রোগ আমাদের আজকে মুসলিম উম্মতের, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ লোক যাকাত দেয়নি, অধিকাংশ লোক ফাসেক মানব জাতির। এর পিছনে একমাত্র কারণ হচ্ছে যে লা ইউমিনু বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে চায় না, দুনিয়ার সবকিছুই না দেখে বিশ্বাস করে। আজকাল আরো এই মোবাইলের যুগে তো আরো না দেখে বিশ্বাস করছেন, আরে মোবাইলের ছোট্ট একটা চিপস কি করে দোকান থেকে আপনি কিনে নিচ্ছেন পয়সা দিয়ে, বিশ্বাস করছেন যে এতে আবার মেমোরি আছে অথবা এতে কাজ করবে, এটা কি করে বিশ্বাস করছেন? ঠকে নিতে পারে আপনাকে, সবকিছু বিশ্বাস করছেন। এক যুগে না হয় তার ছিল, তার ওয়্যারলেস এমনিতে মোবাইল টেলিফোন কথাবার্তা হচ্ছে, সবকিছু বিশ্বাস করে। আপনার কথা কি করি আপনার স্ত্রীর কাছে পৌঁছে বিশ্বাস করছে না, আপনার মায়ের কাছেই পৌঁছিবে আপনার কথা কি করে বিশ্বাস করছে না, সবকিছু না দেখে বিশ্বাস করছেন। কিন্তু জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে, কবর আজাবের কথা বললে, আল্লাহর আজাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহ পাক পাঁচত্ব নামাজ ফরজ করেছেন বললে, হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ এগুলি হারাম করেছেন বললে, কোনো পরোয়া নেই। এ হচ্ছে যদি মুসলিম জাতির অধিকাংশের অবস্থা হয়, তাহলে কাফের বেদে নাস্তিকদেরকে আর কি বলা যাবে? এই জন্য অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে না দেখে, মানে আল্লাহকে দেখেনি। এটি একটি তাফসীর, এই আয়াতের দুটি তাফসীর করব, একটি তাফসীর এখন করলাম, আরেকটি তাফসীর শুনেন। বিল গায়বে এটি আল্লাহ পাকের গুণ না, ওই মানুষের গুণ যারা আল্লাহকে ভয় করে। কেমন অর্থ হবে তাহলে? ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে যখন তারা নির্জনে থাকে, নির্জনে থাকলেও ভয় করে। কারণ অনেক লোকে আছে জনসমাজে থাকলে লোকজন মায়ের সামনে আছে ভয় করে, মায়ের সামনে নিজের স্ত্রী গায়ে তো হাত দেয় না, তাহলে অন্যের গায়ে মামাতো বোন খালাতো বোন বা কোন মহিলা গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মায়ের সামনে বিড়ি সিগারেট খায় তো মদ খাওয়া তো দূরের কথা, তাই না? মায়ের সামনে বাবার সামনে কোনো পাপ করে না, শ্বশুরের সামনে কোনো পাপ করে না, জনসমাজে লোকজন সামনে কত ভদ্রলোক সে, হ্যাঁ। আর নির্জনে গেলে যদি সুযোগ পায় সব রকম পাপ করবে, নিজের বাড়ির কাছে সিনেমা হলে ঢুকে না, ঢাকায় গিয়ে সিনেমা দেখে মাদ্রাসার ছাত্র, কেউ চিনতে পারবে না এখানে। তাহলে এরা যখন নির্জনতা অবলম্বন করে তখন পাপ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করে দেবে। কারণ অন্তরে আল্লাহকে ভয় নেই, মানুষকে ভয় করে, যেন মানুষের সামনে পাপ করে না, মায়ের সামনে বাবার সামনে পাপ করে না, মুরব্বীদের সামনে পাপ করে না। একজন আলেম দেখলে আমাদের দেশের বিড়িখাওয়া লোকেরা আসে, এর ফলে হুট করে পিছন দিয়ে সিগারেটটা নিয়ে না ফেলে দেয়, এরকম করে করে না। মানুষকে ভয় করছো, আলেমকে ভয় করছো, শ্রদ্ধা করছো, আর আল্লাহকে লজ্জা লাগে না? যারা নির্জনতায় যখন গাইবে থাকে, একাই নির্জনে রয়েছে সেখানে থাকলেও তাদের রবকে ভয় করে, লাহম্মাগফিরা, তাদের জন্য মার্জনা রয়েছে, আল্লাহ পাকের অশেষ মার্জনা রয়েছে। যেমন নাকের অনির্দিষ্ট আল্লাহ বলেছেন, নির্দিষ্ট এক মার্জনা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু ক্ষেত্রে মার্জনা রয়েছে, বহু পাপ আল্লাহ পাক মাফ করবেন। আর আগের অর্থ তো স্পষ্ট যে আল্লাহকে দেখেনি, আল্লাহর আজাব দেখেনি, তারপরে আল্লাহ মাফও করবেন এবং মহাপুরস্কার দেবেন। মহাপুরস্কার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তারপর আল্লাহ পাক ডাক দেবেন জান্নাতীদেরকে, যে আহলাল জান্নাত, হে জান্নাতীরা, তোমাদেরকে আর কিছু দেব কি? তখন তারা কি বলবে? আল্লাহ আর কি দিবে? জান্নাত পেয়ে গেছি, আর কি চাই? জান্নাত পেয়ে গেছি, গন্তব্য স্থানে পৌঁছে গেছি। তখন আল্লাহ পাক কি বলবেন? ওহিল্লু আলাইকুম রিযওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি রেজামন্দিকে অবধারিত করে দিলাম, ফরজ করে দিলাম, আমি আর তোমাদের কোনোদিন নারাজ অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। কারণ অসন্তুষ্ট হলে কি করতে পারে? বেগ হইতে পারে। এই ভাই কফিল রাজি আছে, আছে আছে আছে, মালিক রাজি, মোদির রাজি আছে আছে, চাকরি চলছে 20 বছর 30 বছর, আর হঠাৎ করে একদিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, তারপর দিন এক্সিট লেগে পাসপোর্ট হারিয়ে এয়ারপোর্টে চলো সবার সাথে চললো, কোথায় যাচ্ছেন খবর রাখেন না, হতে পারে না? আল্লাহ পাক এই ঘোষণা করে দেবেন যে আর ভাবিও না যে জান্নাতে দিয়েছে আবার কখনো বিপদ আপদ আসে নাকি, না, ওহিল্লু আলাইকুম রিযওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, তোমাদের কোনোদিন অসন্তুষ্ট হবো না, আমি রাজি হয়ে গেলাম চিরকালের জন্য তোমাদের উপর। এ হচ্ছে আজরুন কবির মহাপুরস্কার। আর একটি মহাপুরস্কার আল্লাহ পাকের দিদার আছে, দিদার মানে ফার্সি ভাষা আমাদের দেশে খুব প্রসিদ্ধ, জলসাওয়াজ মহিলে ফার্সি তো বলবি কিছু বক্তা আমাদের দেশে, দিদার মানে হচ্ছে দেখা, দিদান মানে দেখ না, ছোটকালে ফার্সি বলেছি মানে। তো আল্লাহ পাকের সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত, এবং জান্নাতি বান্দা খুশি হবে জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ পাককে দেখবে, এর চেয়ে বেশি খুশির বিষয় আর কিছু নেই, আল্লাহ পাককে দেখতে বেশি। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ অত্যন্ত সুন্দর, এবং আল্লাহ পাকের যেন সৌন্দর্যতা ভালোবাসেন কিন্তু অহংকার ভালোবাসেন না। সৌন্দর্যতা বাড়াইতে বাড়াইতে অহংকার করবেন অথবা হারাম কাপড় পরবেন, এটা চলবে না। আপনি সুন্দর হয়ে থাকেন, আপনার দাড়িকে সুন্দর করে রাখেন, আপনার শরীরের কাপড় চোর সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এগুলি হচ্ছে সৌন্দর্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে দেখো তোমরা নির্জনে থাকলে পাপ করবে, এটা ভাবিও না যে আমি টের পাবো না। নির্জনে থাকলে যেখানে কেউ শুনতে পেলে জানতে পারে সেখানে অন্যায় করবে, অন্যায় কথা বলবে, কেউ জানতে পারলো না, না এটা ভাবিও না। আসিরু কাউলাকুম আবিজহারু বিহি, তোমরা তোমাদের কথাকে গোপনে রাখো, আবিজহারু বিহি অথবা সেটা প্রকাশ করো, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদুর, নিশ্চয় আল্লাহ পাক তিনি সম্যক জ্ঞানী বিযাতিস সুদুর, তোমাদের অন্তরে যা কিছু রয়েছে যেসব কথাবার্তার উদ্রেক হয়, ইচ্ছা হয়, সেগুলি সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আলিম, আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আলিম, মানে সর্বজ্ঞাত, সবকিছুই জানেন। বিযাতিস সুদুর শুধু বাইরের কথা নয়, খোলা জায়গার কথা নয়, বাইরে ফুটে উঠছে কথা বলছেন সেগুলি নয়, বরং অন্তরে যেসব কথাবার্তা আসছে তা আল্লাহ পাক সম্যক জানেন। আর জানবেন না কেন? তারপর আল্লাহ পাক বলছেন আলাই আলামান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি আবার জানবেন না? আরে অন্তরকে কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ অন্তর সৃষ্টি করেছেন অন্তরের ভিতরে খবর রাখবেন না? এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে ধমক রয়েছে আর পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। তাফসীর কারগণ দুটি কথা বলেছেন, কেমন করে এই কথাটি বোঝায় আপনাদেরকে আল্লাহ পাক কি বলছেন আগে তর্জমা করে দিয়ে আয়াতের, আলাই আলামান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? মানে অবশ্যই জানেন। ওয়াহুয়াল লতিফুল খাবির, অথচ তিনি সূক্ষ্মদর্শী। লতিফ মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যা কোন মানুষ দেখতেও পারে না আর টেরও পায় না, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তারপর আমাদের সামনে দুটো লোক যদি দুদিক থেকে কথা বলে, আপনারা দেখেছেন কোনদিন কিছু লোক আছে মোবাইলে কথা বলছে আর ওই দিক থেকে আরেকটা লোক কথা বলছে, ও শুনেই না যদি কি কথা বলছে, কারণ এদিকে এমন ভাবে লেগে গেছে ওইদিকে কথা শুনে না। দুটো মানুষের কথা আমরা একসাথে শুনতে পারি না, আল্লাহ পাক কত কোটি কোটি মানুষের কথা একসাথে শুনছেন বলুন তো দেখি। কত কোটি কোটি মানুষ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কত মানুষ বলছে আল্লাহ আমার রোগ ভালো করে দাও, কত কোটি কোটি মানুষ একসাথে বলছে আমার আল্লাহ ছেলেকে ভালো করে দাও, কে বলছে আমার আবার স্ত্রীকে সুস্থ করে দাও, আল্লাহ আমার বাবা বা রব্বির হামাক আমার আব্বাই আনি সাকির, একসাথে কত দোয়া হচ্ছে। আওয়াজ বলি গিয়ে আল্লাহ পাকের কাছে কোটি কোটি আওয়াজ কি এমন একাকার হয়ে যাচ্ছে যে পার্থক্য করাই মুশকিল, কি কি বললো না করলে এরকম হচ্ছে। কিন্তু আমাদের দুটো মানুষের কথা সামলাতে পারি না, এদিক থেকে ছেলে কথা বলছে দেখবে দুটো ছেলে, আর এদিক থেকে আব্বা আর এদিকে আরেকটা মেয়ে কথা বলছে, চুপ কর একজন শুনি, দুইজনের কথা শুনতে পারেন না একসাথে। আলা ইয়ালামান খালাকা, আল্লাহ পাক বলছেন তিনি কি জানবেন না যিনি সৃষ্টি। ওয়াহুয়াল লতিফ, আল্লাহর একটি নাম হচ্ছে লতিফ, সূক্ষ্মদর্শী, আর খাবির এবং যিনি ওয়াকিফ হাল, সম্যক যিনি জ্ঞানী, সব কিছুর খবর রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখেন এবং সূক্ষ্ম সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ পাক রব্বুল। এতে দুটি কথা বললাম তাই না, এটা আল্লাহ পাকের পক্ষে থেকে কি রয়েছে বললাম, ধর্ম করেছে শাসানি, সাবধান যিনি সৃষ্টি করেছেন এই চোর তিনি জানেন না যে তুমি চুরি করছ, এই ব্যবিচারকারী যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন না যে তুমি ব্যবিচার করছ, এই অপরাধী তুমি অপরাধ করে তুমি কোন রাস্তা দিয়ে সৌদি আরব থেকে পালিয়ে গেলে খুন করে অন্যায় কাজ করে তিনি জানেন না, খবর রাখেন আল্লাহ যে তুমি এখান থেকে চুরি করে চলে গেলে, গত সপ্তাহে এক চোর এরকম করেছে ওমরা করতে গেছে, ওমরা করতে সাথে বন্ধুদের সাথে খুব খাতির করে একবার খাইয়ে দিয়েছে, খাইয়ে দেওয়ার পরে একজনের M73 দামি একটা মোবাইল দিয়েছে, আবার কেমন করে বলছে যে তার গোসল করে গোসল করেন সাবান দেখে গোসল করেন গোসল করতে ঢোকে দিয়েছে আর মোবাইলটি নিয়েছে, আর একজন একটা জ্যাকেট চুরি করেছে, আর একজনে 400 রিয়াল চুরি করেছে, আর চুরি করে ওই বাসেই বসে দিও। আল্লাহ বলছেন আলা ইয়ালা মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তোমাকে, তুমি কোথায় আছো, মদিনা থেকে কোন বাসে পালালে, যদি সৌদি আরবে নাও থাকো কোন দেশে তুমি গেলে, আলাই আলামান খালাকা চলে যাবে, কোথায় যাবে তুমি, আল্লাহর কুদরত থেকে আল্লাহর জমিন থেকে, ইন্নাল আরদা লিল্লাহ, তো জমিন তো আল্লাহর, কোথায় যাবে তুমি, কি সরকার সরকারের পুলিশ যা খুঁজে পায় না তোমাকে, আলাই আলামান খালা। তাহলে এতে কি রয়েছে, পাপীদের ওয়ার্নিং রয়েছে, সাবধান যারা পাপ করো অন্যায় করো তিনি জানছেন ভালো করে, সুতরাং খবরদার, এই কথা মনে করি না যে আমি নির্জনে আছি, আমাকে কেউ ধরতে পারলো না, আমার পাকড়াও হইল না দুনিয়াতে। লতিফুল খাবির, আর এতে ওয়াদাও আছে বললাম, মানে পুরস্কারের প্রতিশ্রুতি আছে, কেমন করে আল্লাহ পাক নেক লোকদেরকে বলছেন, ভালো মানুষদেরকে বলছেন, যারা অভাবের আশঙ্কা করছে যে আল্লাহ ছেলে মেয়ে যদি বেশি হয়ে যায়, গরিব মানুষ 300-400-500 টাকা বেতন কেমন করে খাওয়া বললাম, আল্লাহ বলছেন আলাই আলামান খালাকা, যিনি তোমার ছেলে 5টা দিয়েছেন 7টা দিয়েছেন তিনি কি জানেন না যে আমি বান্দা পাঠিয়েছি তো করে দিতে হবে, তোমার ঘরে ছেলে মেয়ে পাঠিয়েছি, ওয়াদা করছি আমার উপর ভরসা কর আমি রিজিক দেব, ইন্নাল্লাহু আর-রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। নামাজ পড়ে দান করে অনেকে ভাবে যে দান টান তো করলাম অনেক কিছু, কিন্তু লোকজন তো জানলো না, আল্লাহ আলাই আলমান খালাকে যিনি সৃষ্টি করেছেন তোমার টাকা তোমার নিয়ামত তোমাকে তিনি জানলেন না, তিনি দাতা, মানুষ জানবে এই কথার আশা কেন, যে লোকটা খুব সদগো লোকটা খুব ভালো মানুষ অনেক দান করে লোকটা মসজিদে চাঁদা দেয় লোকটা ইসলামের খেদমত করে ইসলামের দাওয়াতের কাজ করে ক্যাসেট কিনে বিতরণ করে কিতাব কিনে বিতরণ করে সিডি কিনে বিতরণ করে দাওয়াতের কাজ করে, আমার জানার দরকার কি, আমার মতো মানুষের কোন আলেমের কোন শেখের জানার দরকার কি, বন্ধু বান্ধবের জানার দরকার, আলাই আলমান খালাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার নিয়ামত সৃষ্টি করেছেন তিনি জানছেন কিনা, তিনি দেবেন তোমাকে। আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে কি রয়েছে, সৎ লোকদেরকে ওয়াদাও রয়েছে। ভয় করিও না যে ছেলে বেশি হলে খাওয়াইতে পারবো না, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন তোমার ঘরে নতুন নতুন মেহমান দিয়েছে খেতে দিতে হবে। লতিফুল খাবির, যিনি সূক্ষ্মদর্শী, সবকিছু দেখছেন তোমার ঘরে কখন গেল আর এখন লাগবে, দুধের প্রয়োজন রয়েছে মায়ের দুধ হয় না, এখন এর রিজিকের প্রয়োজন রয়েছে, এখন এর পড়াশোনার প্রয়োজন রয়েছে, অবশ্যই দেবেন, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে যে আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রাজ্জাক। তারপরে আল্লাহ পাকের সাথে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, এখন আল্লাহ পাকের বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করছেন, তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে জমিন, পৃথিবী। জমিন যদি এই সমুদ্রের ভাসমান অবস্থা, জমিনের তলায় পানি আছে, যদি ভাসমান অবস্থায় থাকতো আর যদি নড়াচড়া করতেই থাকতো, তাহলে আমরা বাড়ি ঘর না বাঁধতে পারতাম, না বসবাসই করতে পারতাম, না আমরা শুইতে পারতাম, না চলতে পারতাম, কোন কিছু করতে পারতাম না। এত বড় বড় বিল্ডিং তৈরি করেছে জমিনের উপর কি সাহস করে, অথচ জমিনের তলায় পানি আছে। আল্লাহ ইচ্ছা করলে জমির ভূমিকম্প দিয়ে সবকে সর্বনাশ করে দিতে পারেন। আল্লাহ পাক তাই বলছেন তার নিয়ামতের কথা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। কত অনুগত, ঘোড়ার পিঠে চললে ঘোড়া এত অনুগত হয় না তোমার, অনেক সময় লাভ দেয়, হ্যাঁ উঠে পিঠে চললে উঠ অনেক সময় অনুগত হয় না। জমিন কত অনুগত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যে বাড়ি ঘর তৈরি করছেন, আবাদ চাষাবাদ করছেন, চলাফেরা করছেন, ঘুমাচ্ছেন, সামসুফি মানাকে বেহা, সুতরাং এই জমিনের কাঁধের ওপর তোমরা চলতে থাকো, চলাফেরা করতে থাকো, চলো ফেরো ভ্রমণ করো, বাসে চাপছেন, ভারী ভারী গাড়ি নিয়ে উঠে যাচ্ছেন রোডের ওপর, কি সাহস করে, কাঁচা রাস্তা তো নেমে যাচ্ছেন, না চলবে চলবে, এই রাস্তা দিয়ে গাড়ি চলবে আমার, বুঝলেন না। যদি জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা না দিতেন, তাহলে তোমাদের এই গাড়ি বাড়িকে কে ধরে রাখতো, জমিনের ওপর তোমাদেরকে কে ধরে রাখতো, তোমরা কি করে স্থির হয়ে থাকতে। মানাকেব, মানকেবের জামা, মানকেব বলা হয় কাঁধ, কি একটা শাব্দিক অর্থ করলাম, কোন কোন অনুবাদকরা বুকের তর্জমা করেছে সেটি ভাব অর্থ, সুতরাং এই তর্জমা দেখে কখনো বিব্রত হবেন না। কোরআনে কারীমের যারা অনুবাদক বাংলা ভাষায় তারা দুই রকম অর্থ করেছে, কখনো কখনো দেখেছেন যে আমাদের বাংলা ভাষায় তো কাঁধের উপরে চলা হয় না, কিন্তু বুকের উপর হাঁটা হয়, বুকের উপরে চড়া হয়, সেজন্য বুক দিয়ে তর্জমা করে দিয়েছে মানাকেব, মানে যারা ভাব অর্থ করেছে, রূপক অর্থ করেছেন। কিন্তু যারা বলেছেন যে না আল্লাহ পাকের যে শব্দ রয়েছে, কালাম রয়েছে, তার শাব্দিক অর্থ করবো, তোমরা এখন বুঝো এটাকে ব্যাখ্যা করে, তারা শাব্দিক অর্থ করেছেন। ফামসুফি মানাকে যাহা, সুতরাং এই জমিনের বুকের উপর চলতে থাকো, মানে জমিনের বুকে চলতে থাকো, জমিনের কাঁধের উপর চলতে থাকো করছি, ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহ পাকের যে রিজিক রয়েছে পৃথিবীতে তা তোমরা ভক্ষণ করতে থাকো। দেখ শুধু জমিনকে বসবাসের যোগ্য করা হয়নি, জমিন আল্লাহ পাক আমাদের রিজিক রেখে দিয়েছেন, জমিন থেকে উঠে আসছে আমাদের ধান, পাট, গম, চাল, ডাল, যা কিছু লাগে, শাক সবজি, বরং আমাদের যে গবাদি পশু আছে সেগুলির খোরাক আহার উঠে আসছে এই জমিন থেকে। তারপর শুধু তাই নয়, ধন সম্পদ, স্বর্ণ, চাঁদি, খনিজ সম্পদ, পেট্রোল, ডিজেল, গ্যাস, ওকুলো মিরিজকে, সবকিছু আল্লাহর রিজিক, ওকুলো মিরিজকে, তার রিজিক তোমরা ভক্ষণ করতে থাকো। ওয়া ইলাইহি নুশুর, কিন্তু জেনে রাখো যে তার কাছে তোমাদের পুনরুত্থান হবে, তার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। ভাবিও না যে জমিনে এত বড় বড় অট্টালিকা তৈরি করেছি, এত তলার বাড়ি করেছি, আমার মাসে লাখ লাখ টাকা ঢাকায় থাকি, আর আমার ভাড়ায় আসে, আর এত টাকার মালিক, আর আমি আমার মতো সুখী কি আছে, আর আমার আবার নামাজ পড়ার কি দরকার আছে, আমার আবার রোজা রাখার কি প্রয়োজন আছে। ওয়া ইলাইহি নুশুর, ওই কবরে যেতেই হবে, আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। ওয়া ইলাইহি নুশুর, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন আল্লাহর আযাব থেকে, বলছেন আমিন তুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, আমিনতুম, আমেনা ইয়া আমানো সামে আসমা, মানে নিরাপদ হয়ে যাওয়া, আমেনতুম বলা হয়েছে আমেনা থেকে, আর যদি আমানা হইতো ইয়া আমানো, মানে আমানত রাখা, আর আমানা ইউমেনো বাবে ফল থেকে ইমানান, মানে ইমান নিয়ে আসা, বিশ্বাস করা। দেখেন আরবিতে সামান্য পার্থক্য, আমানা পড়েন মানে ইমান নিয়ে আসার অর্থ হয়ে যাচ্ছে, আর আমেনা মানে নিরাপদ হয়ে যাওয়া, নির্ভীক হয়ে যাওয়া, ভয় না করা, এর অর্থ আল্লাহ বলছেন আমিন তুম মানফিস সামাই, যে সত্তা যে জাত আকাশে রয়েছেন তাকে তা হতে কি নিরাপদ হয়ে গেছো বা তা থেকে তোমরা নির্ভীক হয়ে গেছো? ভয় করো না, আল্লাহকে ভয় করো না। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করো না, বলেছেন মানফিস সামাই, যিনি কোথায় রয়েছেন আকাশে রয়েছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? কোরআনে করিমের আয়াত স্পষ্ট বলছি আকাশে রয়েছেন। তারপরেও কি বলবেন বিদাতি হয়ে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, হ্যাঁ গাছেও রয়েছে, ঘরেও রয়েছে, বাড়িতে রয়েছে, পাক জায়গায় রয়েছে, নাপাকে রয়েছে, সর্বসর্বিষয়ে। আমার দেশের এক শ্রেণীর বক্তারা, আমি ছোটকালের এক খুব প্রসিদ্ধ বক্তার কথা বলছি, তাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কোথায়, কেমন করে বুঝবো, তো এক গুমরাহির উত্তর দিচ্ছে, সে উত্তর দিচ্ছে যে আপনার আত্মা কোথায়, যুক্তি দিয়ে। তাহলে সব ক্ষেত্রে যুক্তি চলবে না, একটি কথা মনে রাখেন। এই ক্ষেত্রে আরেকটি কথা এখানে বলে দিই, শুনতে হবে আর যুক্তিও খাটাইতে হবে, কিন্তু বুঝার কথা কখন আল্লাহ নিয়েছেন? পরে নিয়ে এসেছেন। আগে কি বলেছেন? শোনার কথা, মানে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাকে এক নম্বর রাখতে হবে, তারপরে বিবেক দিয়ে যতটা বুঝতে পারি পারলাম, আর যতটা বুঝতে পারলাম না ইমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করলাম। আর যারাই এর বিপরীত করেছে, বিবেককে প্রাধান্য দিয়েছে, বিবেককে ধরে না। নাম ধরে বলছি না, কারণ আমার তাফসীর তো তাফসীর বিনা নামেই থাক। একজন তাফসীরকার লিখছেন, যারা তাফসীর করতে গিয়ে গোমরা হয়েছে বা যেখানে সেখানে তাদের পদস্খলন হয়েছে, বলছে ভাই আহমেল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ পাকের আরশে আজিমকে কিয়ামতের মাঠে হাশরের মাঠে কজন ফেরেশতা ধরে থাকবে? আল্লাহ বলছেন সামানিয়া, আটজন ফেরেশতা। বলছি এটি হতেই পারে, এটা কেমন কথা হইল, আল্লাহর আরশ আবার হাশরের মাঠে আটজন ফেরেশতা কাঁধে করে নিয়ে থাকবেন, এটা অযুক্তি। সুবহান আল্লাহ, কোরআনে কারীম আল্লাহ শুনতে আগে বলছেন লাও কুন্না নাসমাউ, যদি শুনতাম, না শোনো যুক্তিকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য গোমরা হয়েছে। এইভাবে যে কেউ, যে কোনো আলেম হোক আর যে কোনো বৈজ্ঞানিক হোক আর যে কোনো সাধারণ মুসলিম হোক আর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আর শিক্ষিত অশিক্ষিত, যদি বিবেককে প্রাধান্য দেয় কোরআন সুন্নাহর উপর, আল্লাহ পাক যা নাজিল করেছেন ওহির উপর, তাহলে সে অবশ্যই পথভ্রষ্ট হবে, অবশ্যই গোমরা হবে। আর যে বলবে আল্লাহ তোমার কোরআন হাদিসে যা পেলাম তা নিলাম, আর তারপরে আমাদেরকে যতটা তুমি সীমিত বিবেক দিয়েছ তা দিয়ে এগুলি বুঝার, এগুলোর হিকমত, এগুলোর রহস্য, এগুলোর তত্ত্ব জানার চেষ্টা করলাম, কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে যাব না, সে হেদায়াত পাবে। যারা বলেছে যে আল্লাহ আরো সে আজিম আছেন, তাহলে তো আল্লাহ একদিকে হয়ে যায়, এই যারা বিবেককে প্রাধান্য দিচ্ছে আল্লাহ একদিকে হয়ে যায় তাহলে নিচের দিকে নেই, এ তখনই গোমরা হয়েছে। তখন তারা বলছেন না না, তাহলে কি বলবো, আল্লাহ সর্বত্র বিরাজমান। আর সর্বত্র বিরাজমান বলতে গিয়ে যুক্তি খাটালে ওই বক্তা কি বলছে, আপনার রূহ কোথায় আছে বলুন তো, বলছে শ্রোতাদেরকে যে আপনার আত্মা কোথায় আছে, এখানে আছে আত্মা না এখানে আছে, না এখানে আছে, আত্মা কোথায় আছে, মাথা থেকে পা পড়ে তো গোটা শুনলে আত্মা আছে, উত্তর দিবে না এরকম, বলছে তেমনই আল্লাহ সর্বত্র বিরাজমান। এইভাবে গুমরা করে দিল এক প্রসিদ্ধ বক্তা, হাজার হাজার লোকের মহফিলে সে বড় হাজার হাজার লোকে গুমরা করে দিল। আমাদের জাতি গুমরা হয়েছে আল্লাহ পাকের আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাক যে আরশ আজিম আছেন এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে। এসব বক্তা এবং আলেমদের জন্য যারা নিজের বিবেককে ওহির ওপর প্রাধান্য দিয়েছে, আল্লাহ আগে বলেছেন লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আগে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে, তারপরে যুক্তিতে ধরে, ধরবে না হলে এখানে আল্লাহ পাকের, আল্লাহ পাক কোথায় এটা যুক্তিতে ধরে না, আল্লাহ যা বলেছেন তাই মানি। আমিন তো মানি ফিস সামাই আর রহমান আলাল আরশিস্তাওয়া, আল্লাহ আরো সে সমাসীন রয়েছে। আল্লাহ পাক তার দিকের কথা বলেন, নিচের কথা বলবো না, কিন্তু যেহেতু আল্লাহ সবার ঊর্ধ্বে রয়েছেন, ঊর্ধ্বে রয়েছেন, বলবো না যে নিচে রয়েছেন, বলবো না যে ডানে রয়েছেন, বামে রয়েছেন, সামনে রয়েছেন, পিছনে রয়েছেন, বলবে আল্লাহ পাক বান্দার সৃষ্টি, সমস্ত সৃষ্টি আসমান জমি সবকিছুর ওপরে রয়েছেন। এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে ওয়াহুয়াল আলী আল আজিম, আলী মানে সর্বোচ্চ, তিনি সবকিছু, তার গুণ হচ্ছে সব্বেশ রব্বিকাল আলা, তিনি আলা, তিনি নিচে থাকলে আলা কি করে তাহলে আসমান হয়ে যায় আলা। কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করেনি তারা, বিবেকে প্রাধান্য দেওয়ার জন্য গোমরা হয়েছে, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সর্বত্র বিরাজমান বলে গোমরা হয়েছে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন আমাদের সকলকে। বলছেন আল্লাহ পাক যে আমিন তু মান ফিস সামায়, যিনি আকাশে রয়েছেন তা থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? যে আইন ইয়াকসিফা বিকুমুল আরজ, তোমাদের পৃথিবীকে জমিনকে মাটিকে ধসিয়ে দেবেন। ফাইলাহে তোমর, আল্লাহ পর যদি জমিনকে ধসিয়ে দেয়, ভূমিকম্প শুরু হয়ে যায়, তাহলে জমিন থত্থর করে কাঁপতে থাকবে, জমিন থত্থর করে কাঁপতে থাকবে, বসবাসের যোগ্য থাকবে না, পাকা পাকা বাড়ি ঘর। আপনাদের জিন্দগিতে কোনদিন ভূমিকম্প হয়েছে কারো? না হয়নি, হয়েছে? দেখেছেন কি করে লোকেরা, কি করে ঘর বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় না খোলা মাঠে? আমার জিন্দগিতে, আমি যখন এখানে সৌদি আরবে আসার আগে এক মাদ্রাসা মোদারেস ছিলাম, জানে সালফে মানাস থেকে পাশ করার পরে মদিনা আসার আগে দুই আড়াই বছর পড়িয়েছি। তো ওখানে এই আমাদের এই রমজান ভাই যা আছে, মনে হয় আলোচনাটা আছে ওনাদের গ্রামে, হঠাৎ করে ফজর নামাজ নামাজ পড়িয়েছি আমি, মসজিদ থেকে এসে বসে আছি, কোরআন তেলাওয়াত করছি, আমার বিছানাতে বসে আছি, আর বিছানা এইভাবে নামাজ চলছে, আমার জিন্দগিতে প্রথম ভূমিকম্প। ছাত্ররা তাহাদিক এসে বলছে, আমাদের এলাকায় মাওলানা বলে প্রত্যেক রুমে রুমে ওস্তাদের এসে, মাওলানা বেরোন বেরোন, ভূমিকম্প বয়ে যাচ্ছে, আর লাফ দিয়ে সব ছাত্র শিক্ষক সবাই বাইরে খোলা মাঠে পালাম, পালা পালা। চিন্তা করেন, আল্লাহ পাক যদি জমিনকে এইরকম করে দেয় তো আপনার কি অবস্থা হবে? জমিন থত্থর থত্থর করে কাঁপছে, বাস করতে পারবেন? মদিনার কাছে জাল ইসিয়াম্বু এলাকা থেকে লোকজন একেবারে শূন্য করে, কোন মানুষ নেই, পাকা পাকা দামি দামি বাড়ি পড়ে আছে, গাড়ি পড়ে সব ছেড়ে দিয়ে এসে কোথাও মদিনায় আশ্রয় নিয়েছিল, গত বছরের ঘটনা। আল্লাহ পাক আরো বলছেন, আমেন তো মানফিস সময়, আবার বলছেন তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন? আইনুরসেল আলাইকুম হাসিবান, যে তোমাদের ওপর শিলা বৃষ্টি আল্লাহ প্রেরণ করবেন। আর সালিউল সুলেমানে ছেড়ে দেওয়া বা পাঠানো বা প্রেরণ করা, বর্ষে দেওয়া। আর হাসে বলা হয় প্রস্তরকে, পাথরকে, পাথর বৃষ্টির সাথে আল্লাহ শিলা বৃষ্টি যদি বর্ষণ করে দেন তো বাঁচাবে কি তোমাদেরকে? আল্লাহর আজাব যদি নাজিল হওয়া শুরু হয়, ফাসাতা আলামুনা কাইফা নাজির, তখন শীঘ্রই জানতে পারবে কাইফা নাজির, আমার সতর্কবাণী কেমন। আল্লাহর সতর্কবাণী হচ্ছে কোরআন এবং হাদিসের ওহির সতর্কবাণী, আর এক সতর্কবাণী হচ্ছে কুদরতি আজাবের সতর্কবাণী, আজাবের সতর্কবাণী। আল্লাহ পাক যখন আকাশ থেকে আজাব নাযিল করা শুরু করবেন, আগুন বর্ষিতে লাগবে, পাথর শিলা বৃষ্টি বর্ষিতে লাগবে, যখন ভূমিকম্প হতে লাগবে, এগুলো আল্লাহ সতর্কবাণী। আল্লাহ পাক এরকম বহু আজাব, যখন বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, সুনামি আসবে, এগুলো আল্লাহ পাকের সতর্কবাণী। ফাসাতা আলামুনা কাইফা নাযির, আমার সতর্কবাণী কেমন, বুঝতে পার? নাযিরে দেখেন কাতরা আছে ওখানে, যারা গ্রামার সামান্য বোঝেন তাদের অবগতির জন্য বলছি, ফাকাইফা কি আছে, কানা নাযিরে, রায় কাসরা কেন, এখানে একটা ইয়া ছিল, হজফ হয়ে গেছে, নাযিরি ছিল, আমার সতর্কবাণী, এই জন্য আমার অর্থ করেছি, ফাকাইফা কানা নাযিরি, ইয়াকে উজ্জ হজফ করে দেওয়া হয়েছে, নাযিরে থেকে গেছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলছেন যে তাদের পূর্বে, এই যে যারা আজকালকার কাফের মুনাফিক বেদিন পত্তলিক মুশরিক বহুত্ববাদী, তাদের পূর্বে অনেকে মিথ্যা মনে করেছে, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা আগে ছিল কাফের মুশরিক বেদিন বিধর্মী পাপিষ্ট গুনাহগার, যারা না দেখে বিশ্বাস করেনি, বেনামাজি, তারা মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। বলা হয়েছে আল্লাহ পাক প্রথম সওয়াল করবেন নামাজ সম্পর্কে, আরে নামাজ, তোমরা নামাজ পড়ে যাও, আমাকে নামাজের কথা বলবে না, আমি বুঝি, তোমাদের আগে এরকম লোকেরা ছিল, পাপিষ্টরা ছিল, ফাঁকাই ফাঁকা না নাকি, আমার প্রতিবাদ কেমন ছিল জানো, কেমন যে আজাব ছিল, নাকির আজাব শাস্তির অর্থে, আল্লাহ পাকের নাকির ইনকার মানে আল্লাহ পাকের প্রতিবাদ মানে আল্লাহ পাকের আজাব, এই জন্য কেউ কেউ ভাবার্থ করে নাকির মানে আজাবের করেছে, কেউ কেউ আল্লাহ পাকের প্রতিবাদের কথা বলেছেন, আল্লাহ পাক কেমন প্রতিশ্রুতি নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, ফাঁকাই ফাঁকা না নাকি, কেমন ছিল আমার আজাব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এক সৃষ্টির কথা, তা হচ্ছে পাখি কুল, পাখির কথা। দেখো পাখি, পাখির কাছে আমরা অসহায়, একদিকে পাখি আকাশে উড়ে, আর একবার করে দানা মেলে, দানা মেলে দেয়, পাখা মেলে দেয়, আবার একবার সংকুচিত করে নেই, পাখাকে গুটিয়ে নেই, চলতে পারে, ইল্লা রহমান, কে তাদেরকে আকাশে উড়ার শক্তি দিয়েছে? তুমি আবার উড়ার চেষ্টা করো তো, এত বুদ্ধিমান মানুষ, এত চালাক মানুষ, নিজে উড়ার চেষ্টা করো তো। মানুষকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেজন্য এরোপ্লেন উড়িয়ে দিল, রকেট উড়িয়ে দিল, হ্যাঁ যুদ্ধ জাহাজ উড়িয়ে দিল, কিন্তু নিচে উঠতে পারছে না, সেখানে গিয়ে অক্ষম পাখির কাছেও। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, আওয়ালাম ইরাউ ইলা তাইরে, তারা কি দেখে না পাখি কুলকে, পাখিদেরকে দেখে না, ফাওকাহুম তাদের মাথার উপরে উপরে, সাফাতিন সারিবদ্ধভাবে, সাফাত মানে সারিবদ্ধ, দেখেন ঝাঁক ধরে পাখি উড়ে, আর আরেকটি হচ্ছে সাফাত মানে ডানাগুলি মেলে, ডানাগুলি মেলা অবস্থায় দেখে নাকি, ওয়াকবিজ না, আবার পাখিগুলি কখনো কখনো ডানাগুলিকে গুটিয়ে নেয়, ফরফর করে ডানাগুলিকে একবার সম্প্রসারিত করে দিচ্ছে আর একবার গুটিয়ে নিচ্ছে, এই পাখিদেরকে এই আকাশের আকাশ জমিনের মাঝখানে খোলা জায়গা কে ধরে রাখছে, পড়ে না কেন, রহমান রহমান দয়াবান আল্লাহ ছাড়া কেউ এদেরকে ধারণ করে রাখতে পারে না, একমাত্র আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আজকে সায়েন্সের যুগে পাখি করে এরকম উড়িয়ে দাও দিদি, জীবন্ত পাখি রু দিয়ে দাও উড়িয়ে দাও, আর এরোপ্লেন উড়ানো নয়, রু যা আত্মা দাও উড়াও দি, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সর্ব বিষয় সম্পর্কে বা সব বস্তু সম্পর্কে সর্বদ্রষ্টা, বাসীর মানে সবকিছু যিনি দেখেন, আর একটি আয়াত পড়িয়ে দিই তাহলে বিশ আয়াত পর্যন্ত পৌঁছে যাবে, তখন বাকি থাকবে আর দশটি আয়াত, হয়তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শেষ হবে, আজকে শেষ করা সম্ভব না, আল্লাহ পাক আরো বলছেন আম্মান হাযা আল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, আম্মান হাযা আল্লাযী, কে আছে সেই ব্যক্তি বা সেই সত্তা, হুয়া জুনদুন লাকুম, যে তোমাদের সেনাবাহিনী হতে পারে, আম মান আমযুক্ত মান ছিল একসাথে হয়ে গেছে আম্মান করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাকে ইদগাম বলা আরবি ভাষা, আম্মান হাযাল্লাযী, কে আছে সেই ব্যক্তি, হুয়া জুনদুন লাকুম, যে তোমাদের সেনাবাহিনী হতে পারে, সৈনিক হতে পারে, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ ছাড়া সে সাহায্য করতে পারে তোমাদের, আল্লাহ পাক যদি সাহায্য না করেন, আল্লাহ পাক যদি হেফাজত না করেন, কি আছে তোমাদের সেনাবাহিনী হিসাবে দুনিয়াতে যে তোমাদের রক্ষা করবে, ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, কিন্তু কাফেররা তাদের প্রতারণায় রয়েছে, ধোকায় রয়েছে, কাফের যারা আল্লাহর কুদরতে বিশ্বাস নেই, আল্লাহ যে সর্বশক্তিমান তাতে বিশ্বাস নেই, আল্লাহ পাকের ক্ষমতা সমস্ত ক্ষমতার উপরে, অমাতাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বাস নেই, মনে করে যে আজকে আমাদের হাতে সায়েন্স, আমাদের হাতে টেকনোলজি, আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে অ্যাটম বম, আমাদের হাতে এই, আমাদের পিছনে এত লোক আছে, শুধু আমাদেরকে ঠেকাই কে, আমাদেরকে পারে কে, তাই না, এই ধোকাই রয়েছে, তাই আল্লাহ বলছে ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, কাফের ধোকাই রয়েছে, প্রতারণায় রয়েছে, আসলে ধোকা কি আছে, আল্লাহ পাকের যদি কুদরত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসহায় বানিয়ে দেন, তো কোন শক্তি তোমাকে রক্ষা করতে পারে, কোন সেনাবাহিনী রক্ষা করতে পারে না, দুনিয়ার ইতিহাসে বড় বড় শাসকদের অবস্থা দেখলেন যে কত শক্তিশালী নেতৃত্ব ছিল, কিন্তু অসহায় অবস্থায় কাউকে তো ফাঁসিতে ঝুলতে হয়েছে, কাউকে তো জবাই করে দেওয়া হয়েছে, কাউকে গুলি করে মারা হয়েছে, কাউকে এই করা হয়েছে, কাউকে সেই করা হয়েছে, কারো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, কিছুই রাখা হয়নি তার, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরত, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন লাকুম, তোমাদের কে আছে সেনাবাহিনী যে আল্লাহ পাক যদি সাহায্য না করেন, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, রহমান দয়াবান ছাড়া আর কে সাহায্য করতে পারেন, মুমিন সেই যেই ব্যক্তি এই আস্থা ইমান রাখে যে আল্লাহ পাক হেফাজত করে, একমাত্র আল্লাহ যদি হেফাজত করেন, আল্লাহ যদি আমার হায়াত রাখেন আরো এক মিনিট বেশি, তো এক মিনিট আগেই কেউ মারতে পারবে না, এক মিনিট আগেই যদি না মারতে পারে, তাহলে আমার বয়স আছে 60-40 বছর বয়সে, কেউ মেরে দিবে, এটা কি করে হইতে পারে, হতে পারে না, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবসময় ইবাদত বন্দেগীর, ইমানের এবং আমলের ইবাদত বন্দেগীর, হারাম থেকে বেঁচে থাকার সম্পর্ক মজবুত হতে হবে, মজবুত হতে হবে সম্পর্ক আল্লাহর সাথে, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা কে আছে ওই ব্যক্তি যে তোমাদেরকে আহার দিতে পারে, রিজিক দিতে পারে, তোমার মুদির রিজিক দেবে, তোমার বস রিজিক দেবে, তোমার কফিল রিজিক দেবে, অনেক কফিল আছে, ও কফিলের ওই সিজিল তেজারি ব্যবসায়ী যে তারই আছে, লাইসেন্স ওকে এটাই ক্যান্সেল হয়ে গেল, আর রিজিক দেবে কি, ওর রিজিকের খবর নেই, আর যদি তাও থাকে দুনিয়ার সহযোগিতা সাপোর্ট খুব পেল তোমার মালিক বস, কিন্তু আল্লাহ পাক তার রোগে কেড়ে নিলেন, কে রাখবে তোমাকে, রাখবে তোমাকে, তোমার বস, তোমার মোদী, তোমার ম্যানেজার যে জুলম অত্যাচার করেছিল অন্যায় ভাবে, তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তাকেই তাড়িয়ে দিলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কে আছে আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারেন, তাই বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা কে আছে সেই ব্যক্তি যে তোমাদেরকে রিজিক দিতে পারে, ইন আমসাকা রিজকা, আল্লাহ যদি তার রিজিক তিনি ছিনিয়ে নেন, রিজিকে বাধা দিয়ে দেন, দেব না আমি, তোমার চাকরি রাখবো না, তোমাকে এখানে রাখবো না, তোমাকে এই অবস্থায় রাখবো না, তাহলে কে তোমাকে দিতে পারে? বরং তারা ডুবে গিয়েছে, লজ্জু মানে একবার নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, ফি অতুবিহি অনুফুর, অতু মানে অহমিকায়, অহংকারে ডুবে গেছে, সেই জন্য মনে করে যে আরে আমার বিবেক বুদ্ধি কাজ করছে, আমি শিক্ষিত মানুষ, আমি টেকনোলজি বুঝি, সেজন্য আমার স্যালারি এত হয়েছে, হ্যাঁ আমি এই যে ডিগ্রি ভালো ডিগ্রি নিয়ে এসেছি, ভালো কোয়ালিফিকেশন মানুষ, সেই জন্য আমি এইরকম সম্মান পেয়েছি। বড় বড় মানুষ, বড় বড় শিক্ষিত মানুষ, আল্লাহ যখন তাদের রিজিকের দ্বার সংকুচিত করে দিয়েছেন, তখন অসহায় হয়ে শেষ জামানে মারা গেছে, যখন আল্লাহ চেয়েছেন তখন। এমন এক ব্যক্তির কথা জানলাম যে একটি বড় রাইটার ছিল, বড় লেখক একজন ছিল, লন্ডনের রাস্তায় ভিক্ষা করে করে শেষখানে মারা গেছে। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান, তাই আল্লাহ পাক বলছেন বাল্লাজ্জু, বরং তারা ডুবে গেছে, ফি উতুর, তাদের অহমিকায় ও নুফুর, এবং তাদের অনিহায়, নুফুর মানে ঘৃণা, অনিহায়, অনিহায় ডুবে আছে, সুতরাং আল্লাহর দিন, আল্লাহর ওহী, আল্লাহ প্রদত্ত বিধান কবুল করতে চায় না, এবং অহংকারে আছে, সেজন্য সত্যকে গ্রহণ করায় বাধা সৃষ্টি হয়েছে। সত্য গ্রহণে বাধা, যে আমার একটা আলোচনা বেশ কিছুদিন আগের আছে, প্রায় ছয় মাস বা তারও বেশি হয়ে গেল, তাতে একটি কারণ সত্যকে গ্রহণ করতে বাধা হচ্ছে অহংকার। অহংকার, আমি বুঝি না, আমি যথেষ্ট বুঝি, আমি মাদ্রাসা পড়েছি, অথবা আমি শিক্ষিত মানুষ, আমাকে আবার ওখানে কি শিখতে হবে, আমি যা জানি তাই যথেষ্ট। যেই ব্যক্তি অহংকার করেছে সে সত্য থেকে অনেক দূরে থেকে গেছে। এইরকমই অনীহা, অমুক্তি, আপনার মুক্তি নেই, শুনবেন না আপনি, মানবেন না আপনি, জানবেন না আপনি, যার এইরকম অনীহা রয়েছে সেই ব্যক্তিও সত্য গ্রহণে বাধা প্রাপ্ত হয়েছে। তাই আল্লাহ ফাকর বলেন এই দুইটি খারাপ গুণ উল্লেখ করেছেন, যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয় তারা ডুবে রয়েছে কিসে, তাদের অহমিকা অহংকারে, তাকাব্বুরে এবং অনীহায়, অভক্তিতে। এখান থেকেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে তার কালাম কোরআনে করিম বুঝার তৌফিক দান করেন, কোরআনে তাফসীর বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বুঝার যেন তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, আমাদের সুস্থ বিবেক দিয়ে ভালো কথা জানার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, গুনাহের কথাতে, গুনাহের কাজ থেকে, অন্যায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আকীদার গুমরাহী, আমলের গুমরাহী, বিভিন্ন গুমরাহী থেকে আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যেন রুহের মাগফিরাত করেন, আমিন, আমিন বলবেন না, আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন কবর আজাবকে দূর করে দেন, কবর জীবনকে যেন আল্লাহ পাক যেন সুখী করেন, আল্লাহ ফাকরাম যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আত্মীয় স্বজনদেরকে, ইলাহ ভাই এবং তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক যেন তাদেরকে সান্ত্বনা দান করেন, আমিন। আরো যেসব ভাইদের এরকম বালা মুসিবত রয়েছে, আল্লাহ যেন বালা মুসিবত দূর করেন। আর আমি দুটি ঘোষণার কথা বলেছিলাম, সেই ঘোষণা দুটি আবার বলে দিচ্ছি, প্রথম দিকে বলেছিলাম অনেক ভাইরা ছিলেন না, তা হচ্ছে আমাদের আগামী রবিবারে আশুরার রোজার ইফতারি আছে, যেসব ভাইয়েরা আশুরার রোজা রাখবেন, আশা করি বিশেষ করে যারা ইসলাম সেন্টারে আসেন, এই যে শুক্রবারে এসছেন, সকলে আসলে কোনো দোষ নেই, আপনারা আগামী রবিবার এখানে এসে ইফতার করবেন, এই হলেই বাংলা ভাষাভাষীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে রবিবারের দিন, দশ তারিখে, শুধু দশ তারিখে, আগামীকালকে শনিবার, তারপরের দিন রবিবার, এসব ভাইয়েরা আসতে পারবেন, এখানে এসে আমাদের সাথে ইফতার করবেন। দ্বিতীয় ঘোষণা আছে যে এখানে একজন কর্মচারী কাজের দরকার আছে, যদি কোনো ভাইয়ের কাজ না থাকে বা এমন কেউ আছে কাজ নেই আর কাজ করতে ইসলামিক সেন্টারে, তাহলে যোগাযোগ করবেন। কাজ হচ্ছে ক্লিনের কাজ, চা টা তৈরি করা বা ক্লিন করা, এইসব কাজ, সুতরাং ওই ধরনের কাজে যে ভাই করবেন সেই ভাই এখানে আসবেন, আমার সাথে যোগাযোগ করলে হবে, অথবা আমাদের যে সেক্রেটারি আছে নিচে, অফিস সেক্রেটারি, তার সাথে যোগাযোগ করলে হবে। জুমার দিনে গোসল করা সুন্নাত হইলেও সুন্নাতে মুআক্কাদা, একটি হাদিস আছে, গোসল ইয়াউমুল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর হাদিস আছে ওয়াজিব। কিন্তু ফোকাহা কেরামদের যে ওয়াজিব, ফরজ আর সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, এই পার্থক্যগুলি পরবর্তীতে এসছে। এই জন্য হাদিসের ওয়াজিবের অর্থ হচ্ছে যে মুতাহাত্তামুন, অবশ্যই করণীয়, এর মানে অবশ্যই করণীয়। ওলামারা, অধিকাংশ ওলামারা বলেছেন যে এই ওয়াজিব মানে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার তাগিদ আছে, বিনা কোনো ওজরে ছাড়বে না। হয়তো পানি পেলেন না এক ওজর, অথবা দেখছেন যে খুব ঠান্ডা এসে আর আমি অসুস্থ মানুষ, সর্দি বেড়ে যাবে অথবা জ্বর হয়ে যেতে পারে, তাহলে করবেন না। আর এমনিতে এই গোসল সুন্নাতে মুআক্কাদা, এর মাধ্যমে পার্থক্য হয়ে যায় ফরজ গোসলের সাথে। যেমন স্বপ্ন দোষ হয়েছে গোসল ফরজ, সহবাস হয়েছে গোসল ফরজ, ওই রকমের ওই রকম জুমার দিনের গোসল ফরজ নয়, অজিব নয়। এই জন্য সুন্নাতে মুআক্কাদা। জি, মুসাফিরের জন্য জুমার নামাজ মাফ আছে, কিন্তু যদি সময় মতো জুমা মসজিদ পেয়ে যায়, জুমার নামাজ পড়লে আর জোহর পড়তে হবে না, হয়ে গেল আমাদের মতোই, মুকিমের মতোই। আর যদি দেখে যে না, আমি ওই রকম সময় মতো জুমা মসজিদ পাচ্ছি না, জরুরি না যে হয়রান হয়ে রোড ছেড়ে দিয়ে 20 কিলোমিটার ঢুকবে একটা শহরে, মানে এখানে রাস্তাগুলো এরকম আছে, বা খুঁজবে কোথাও জুমা মসজিদ কোথায় আছে, এটাও জরুরি নাই। এক কথায় মুসাফিরের জন্য রুখসাত আছে, মানে ছাড় দেওয়া আছে, সে জোহর পড়ে নিতে পারে। আর যদি জোহর জুমা পড়ে নাই, তাহলে আর জোহর পড়তে হবে না, জুমাই পড়লো। যেখানে মানে অবতরণ করেছে সেখানে অজু করার ব্যবস্থা আছে, সেখানে গোসল করার ব্যবস্থা ছিল না, এখন কি করবো? সফর অবস্থায় যদি এইরকম হয়, যথাসাধ্য আল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তুমি কোরআনে কারিমের আয়াত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, মানে আল্লাহ গুনাহ থেকে বাঁচো। সো যথাসাধ্য আপনাকে পানির সন্ধান করতে হবে, বাথরুম আছে তার মানে পানি আছে, যদি আপনি গোসল করতে পারেন তাহলে গোসল করেন, পানি যদি যথেষ্ট গোসল করার মতো হয়, আর গোসল করার মতো যদি না থাকে তাহলে উজু করে নিয়ে তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম হচ্ছে গোসলের বিকল্প, যেমন হচ্ছে উজুর বিকল্প। অর্থাৎ হাদাস যদি মানে না পাকি, ছোট না পাকি হইলেও উজু নাই আর পানি নাই, তাহলে কি করবেন? তেমন করবেন, ছোট হাদাস বলা হয়, ছোট না পাকি। বড় না পাকি হচ্ছে গোসল ফরজ হয়ে আছে আর গোসল করার মতো পানি নেই, অথবা পানি ব্যবহার করতে পারছেন, আমি অসুস্থ, স্বপ্ন দোষে যার খুব জ্বর, এ অবস্থায় গোসল করলে অসুবিধা আছে, অথবা মাথা ফেটে আছে, জখমে আছে, এখানে গায়ে পানি গেলে অসুবিধা আছে, তাহলে কি করবেন? আল্লাহ বলছেন তোমরা যদি স্ত্রী মিলন করো, লামাসা মানে এখানে স্ত্রী মিলন, তাহলে বড় হাদাসের কথা কোরআনে আল্লাহ বয়ান করেছেন, ছোট নাপাকির কথা নয়। সালাম তাজিদু মান, তারপরে যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নিবে, তাহলে তায়াম্মাম উযুরও বিকল্প আর গোসলেরও বিকল্প। নামাজ লেট করা যাবে না, এই জন্য যে ফজর নামাজ পড়লেন না, ওয়াক্ত পার করে দিলেন, করা যাবে না, দেখছেন যে পানি নেই, ওই সময়ে তেমন করে নিয়ে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে নিতে হবে। আচ্ছা, প্রশ্ন এটা লিখেছেন যে অনেক মহিলা কোথায় শুরু যায় যারা তাদের সময় নেওয়ার মারা গেলে ফলে নাকের ফুল এবং কানের দুল খুলে রাখে, এটা কি সময় নাকি না খুলে চলবে? প্রথম কথা, নাকের অলংকার কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা বাঙালি সভ্যতা মনে হয়, আর জানি না আরো উর্দু ভাষীদের মধ্যে আছে কিনা, থাকতে পারে, কম আছে অবশ্য, বা সাউথ ইন্ডিয়াতে আছে হয়তো, আছে কথা, তবু মহাদেশে কিছু কিছু এলাকায় আছে না, কোনো আরবকে দেখতে পাবেন না। আজকাল টিভির মাধ্যমে দেখে দেখছে যারি বিভিন্ন টিভিতে এসে তো অমুক নায়ক নায়িকা নাকে দিচ্ছে, তো এরা দিচ্ছে হয়তো, কিন্তু আরবদের মধ্যে এই প্রচলন 1400 বছরের নাই, কোনো হাদিসে নাকের কোনো অলংকার পাওয়া যায় না। এই জন্য অনেক আলেমরা নিষেধ করেছে যে নাক ফোড়া ঠিক নয়। কানের কথা হাদিসে পাওয়া যাচ্ছে, গলার কথা পাওয়া যাচ্ছে, হাতের কথা পাওয়া যাচ্ছে, কঙ্কন গলার কথা পাওয়া যাচ্ছে, এগুলি আছে অলঙ্কার। তাহলে এখন আসল প্রশ্নের দিকে আসি, তার উত্তরের দিকে, যে স্বামী মারা গেলে অলঙ্কার খুলে রাখা, এটা 4 মাস 10 দিন শুধু, তার বেশি নয়। আমাদের সমাজে হিন্দু সভ্যতার কারণে অনেকে সারা জীবনের জন্য বিধবা হয়েছে, মানে সারা জীবন অলঙ্কার পরবে না, এটা ঠিক নয়, বরং 4 মাস 10 দিন করে শোক শেষ। সুতরাং এইভাবে থাকবে না, অলঙ্কার চলার মতো কিছু বেশি অলঙ্কার করবে না, যাতে এমন আকর্ষণ হয় যে বিয়ে হচ্ছে না বা বিয়ে করছে না আবার ফিতনার কারণ হচ্ছে, এরকম হবে না। তবে কিছু অলঙ্কার করবে যাতে করে শোক তার শেষ হয়ে গেছে, এটা বোঝা যায়। আর বাকি যদি বিয়ে করার ইচ্ছা থাকে, তার ভালো ভালো অলঙ্কার পরবে। অনেক মহিলা আছে হয়তো 25-30 বছর বয়সে, এখনো বিয়ে করার ইচ্ছা, তা বিয়ে করাই ভালো, বরং বিয়ে করাই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি বড় বড় সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, গিয়ে তাদের বিবিরা কেউ বিনা বিয়ে বিধবা হয়ে থাকেনি, প্রত্যেকে ইদ্দত পার হয়েছে, বিয়ে করে নিয়েছেন, এটা হচ্ছে ইসলাম। হিন্দু সভ্যতার কারণে আমার দেশের মহিলারা বিয়ে করতে চায় না, যে না না না বিয়ে করুন না, এই দুই বছরের ছেলে এক বছরের ছেলে ছেলেটাকে বুকু করে থেকে গেল, না বিয়ে করাই তার জন্য নিরাপদ এবং সে নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখবে আর অন্য শয়তানদের গোনা থেকে বেঁচে থাকবে, কারণ অন্য শয়তান অনেকে লোভ করবে একটা বিধবা যদি এক বাড়িতে থাকে তাহলে, কিন্তু বিবাহ হয়ে গেলে ওর দিকে আর কেউ তাকাতে যাবে না, বিবাহ হয়ে গেছে। তারপরে যখন কবর একবার নিশ্চিন্ন হয়ে গেছে যদি তাহলে প্রয়োজনে যেখানে শহরে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে না সেখানে হয়তো করা যেতে পারে, যেমন হচ্ছে বড় বড় শহরগুলোতে, কিন্তু যদি জায়গা থাকে যে গ্রাম অঞ্চলে তাহলে কবর উপর কবর দেবে না, নতুন জায়গায় কবর দেবে আর জানা সত্ত্বেও যে কবর জানা আছে কবরকে উঠিয়ে ফেলবে না, ফিতনার যদি কারণ না হয়, মসজিদের মধ্যে কবর আছে উঠিয়ে অন্য জায়গায় দাফন করবে, অথবা ফিতনার কারণে এইসব জায়গায় কবর থাকলে মাজার পূজা শুরু হয়ে যাবে কবর পাকা করে, ফিতনার কারণ আছে তাহলে কবরকে, অথবা নদীতে কেটে যাচ্ছে হ্যাঁ হাড্ডি কিছু আছে তাহলে উঠিয়ে অন্য জায়গায় কবর দিতে পারে, যেমন জাবের রাজি আল্লাহ তালানহ ওহদের যুদ্ধে তার বাবা আবদুল্লাহ শহীদ হয়েছিলেন, একবার ওই আকিকের নালা দিয়ে পানি এসে দেখা গেল তার আব্বার পাঁচ জেগে উঠেছে কয়েক বছর পরে শহীদ, আল্লাহ শহীদের লাশ অনেক সময় রেখে দিতে পারে এরকম, তো তিনি বললেন রসুল্লাহ বললেন যে যাও তোমার আব্বার লাশ উঠিয়ে অন্য জায়গায় দাফন করে দাও, তো এরকম করা যেতে পারে। সময় হয়ে গেছে এখান থেকে শেষ করা হোক কারণ আহ্বান হয়ে যাচ্ছে, বলা হয়েছে আল্লাহ আলাম কেমন করে হবে ওই দৃশ্য, কিয়ামতের কাছাকাছি সময় অনেক কিছু হবে যেগুলো বিবেক দিয়ে বোঝা মুশকিল যদি এগুলো শাব্দিক অর্থ ধরে নেওয়া হয়, অথবা এটা হতে পারে যে তার রূপক অর্থ হইতে পারে, এরকম অনেক অনেক বিষয়ে রূপক অর্থ হইতে পারে, আল্লাহ ভালো জানে। আপনার ছাগল আর নেকড়ে বাঘ একসাথে থাকবে, জালেম শাসক যারা আছে তারা আর সাধারণ লোক সব সমান হয়ে যাবে এরকম হতে পারে, নাই এমন ভাবে প্রতিষ্ঠা হবে যে কেউ কাউকে ভয় করবে না, আজকাল জালেম বলে কত ভয় নিরীহ লোকদের, জালেমদের বলে জালেম নেতাদের, জালেম যে সমাজের সমাজের অধিপতি রয়েছে তাদের বলে, সেই সময় আর এইরকম কিছু থাকবে না, এটাও হতে পারে, আল্লাহ ভালো জানে এসবের অর্থ, কিন্তু হাদিস এই মর্মে আছে। তারপরে এগুলো জিনিস অত জানা ইমানের অংশ নয়, যেগুলি ইমানের জরুরি আছে সেগুলি জানতে হবে, আর আমলে যেগুলি ইবাদতের জিন্দগির সাথে সম্পর্ক হালাল হারামের সাথে সম্পর্ক এগুলি জানতে হবে, কখন কি হবে না হবে এসব জিনিস যদি নাও জানলে এত ডিটেলসে বিস্তারিত তাতে আপনার ইমানের আশা করি কোনো ক্ষতি হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أترى عبد لك الثاكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون محمد الله سبحانه وتعالى صدره بسلام نازل لك في نبي محمد صلى الله عليه وسلم رضي الله عنه صلى عليه اللهم بارك عليه أذكي সূরাতুল মুলকের তাফসীরের তৃতীয় অংশ আয়াত নম্বর 22 থেকে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মুমিন এবং কাফিরের দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দুনিয়ার অবস্থা এবং ওই রকমই তাদের অবস্থা হবে আখেরাত। আল্লাহ পাক ইরশাদ করেছেন আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম। আচ্ছা বলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়ামশি সাওয়িয়ান আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, যে ব্যক্তি মুখের ভরে উপর হয়ে চলে, আচ্ছা বলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়ামশি মুকিব্বান চলে, মুকিব্বান আলা ওয়াজহি মুখের ভরে উপরে, আকাব্বা ইয়াকিব্ব থেকে মুকিব্বান মানে মুখে ভর দিয়ে চলা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপর হয়ে চলে সেই ব্যক্তি অধিক হেদায়াত প্রাপ্ত বা অধিক সঠিক রাস্তা প্রাপ্ত, না আমনাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম, অথবা ওই ব্যক্তি যে ব্যক্তি সোজা হয়ে চলে সরল পথের উপর। এত সরল পথ মানে সোজা পথ, আর সোজা পথের উপর সে বাঁকা হয়ে চলে না বরং সোজা হয়ে চলে, দুই পায়ে চলে এবং সোজা হয়ে চলে, সেই ব্যক্তি বেশি ভালো সঠিক পথে আছে, ভালো অবস্থায় আছে, না ওই ব্যক্তি যে ব্যক্তি এক তো মুখের ভরে চলে, মুখে ভর দিয়ে উপর হয়ে, আর বাঁকা হয়ে চলে, সে কোন ব্যক্তি বেশি সঠিক পথে আছে বা ভালো অবস্থায় আছে? স্বাভাবিক এই যুক্তি যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে কে ভালো পথে আছে, সবাই বলবে যে ব্যক্তি সোজা পথে চলে এবং সোজা হয়ে চলে, সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম, সে সঠিক পথে। এটি হচ্ছে মুমিনের অবস্থা। মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা, যেই রাস্তা আল্লাহ পাক তার কাছে চাইতে পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আদেশ করেছেন, ফরজ আদেশ সুরাতুল ফাতিহা, যে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই ব্যক্তির যে ব্যক্তি সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব পড়ে না। এই ফাতিহাতুল কিতাব তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের রুকন ফরজ। আর যাতে আপনি তাহলে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে আপনি ফরজ আদেশ আপনার উপর হয়েছে বাধ্য, এই যেন সিরাতুল মুস্তাকিম, যারা এই সিরাতুল মুস্তাকিম সরল পথে সোজা হয়ে চলে সিনচে মুমিন, আর যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপর হয়ে চলে সেটি হচ্ছে কাফের উদাহরণ, বাঁকা রাস্তা, যেখানে বক্র পথ আছে বাঁকা রাস্তা আছে সেদিকে চলে। দুনিয়াতে কাফের দৃষ্টান্ত এইরকম, সবসময় বাঁকা চিন্তা করে, বাঁকা আমল করে, বাঁকা বিশ্বাস রাখে, বাঁকা পথে চলে, ভুল পথে চলে, পাপের পথে চলে, শিরকের পথে চলে, কুফরের পথে চলে, পাপের পথে চলে। আর মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর কথা বলা হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, সোজা পথে চলতে থাকে। এটি উদাহরণ হচ্ছে মুমিন কাফের দুনিয়াতে যেমন, তেমনি আখেরাতে পরকালে এরকম উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে, মুসনাদ আহমদে হাদিস আছে, তিরমিজিতে হাদিসটি আছে, যে হাদিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিনে হাশর করবেন, মানে বিচার দিবসে জমা করবেন, সমবেত করবেন তিন রকম ভাবে। ইউনসারুন নাস ইয়াউমাল কিয়ামতে সালাসাত আসনাফ, তিন রকম ভাবে। এক দল হচ্ছে মাশিয়ান, আল্লাহর কাছে হাসর হবে, হাসর মাঠে আসবে, পায়ে হেঁটে আসবে, সোজা হেঁটে আসবে। আর এক দল আসবে রাকেবান বা রুকবান, সওয়ারিতে চড়ে আসবে। আর এক দলের কথা বলা হয়েছে যে আলা উজুহিহিম, মুখের ভরে হাঁটবে, পায়ে হাঁটবে না মুখে হাঁটবে। কাফেরদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন দুনিয়াতে এবং আখেরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রমাণ করে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মুখে ভরে ভর দিয়ে আবার চলতে পারবে? মুখের ভরে কি করে চলবে মানুষ? আরে পায়ে হাঁটছে, বুঝতে পারছি যে দুটো পা একটা ধাপ দিচ্ছে, এক পা বাড়ছে আর পা বাড়ছে, রাস্তা এগিয়ে যাচ্ছে, তো মুখের ভরে কি করে চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তরে বললেন যে আল্লাহ পাক দুই পায়ে চলার ক্ষমতা দান করেছেন, যদি আপনার পায়ে ক্ষমতা না থাকতে চলে চলতে পারতেন? প্যারালাইসিসের রোগী পা নেই, পা আছে চলতে পারে না, যে জমিন স্থির না হইত, যদি ধরে নেন যে পৃথিবী ঘুরছে, সায়েন্সের এটাও তো বলছে, কেউ বলছে পৃথিবী ঘুরে, কেউ বলছে সূর্য ঘুরে, তাই না? ধরে নেন পৃথিবী ঘুরে, যেটা এই ঘোড়াটা যদি অনুভূত হইত আর ঘুরতেই আছে চলতে পারতেন? আপনাকে আমাকে স্থির মনে হচ্ছে যে এভাবে চলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পায়ে চলার শক্তি দিয়েছেন, তিনি কি মুখের ভরে চলার শক্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলছেন যে কাইফা ইউশারুন নাসু আলা উজুহিহিম, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষকে মুখের ভরে কি করে হাসর করা হবে, মানে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে অর্থাৎ কাফেরদেরকে। ফাকাল আলাইসাল্লাহু আমশাহুম আলা আরজুলিহিম কাদিরান আলা ইয়ামশিহুম আলা উজুহিহিম, যে আল্লাহ ক্ষমতাবান যে মানুষকে পায়ে চলার শক্তি দিয়েছেন এবং এই পায়ে চলার শক্তি দেওয়ায় তিনি ক্ষমতাবান, তিনি কি শক্তিবান নন ক্ষমতাবান নয় যে মানুষের মুখের ভরে চলার শক্তি দেবেন, চলবে পেটে ভর দিয়ে যদি অনেক জীব জন্তু চলতে পারে তাহলে কি মুখের ভরে চলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলম ইচ্ছা করলে? অবশ্যই পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলম এই আয়াতে কাফের এবং মুসলিমের উদাহরণ পেশ করেছেন, সুতরাং আমাদেরকে সোজা পথে চলতে হবে। সোজা পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত পথ, যে পথ নিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। এইরকমই মুসলিম উম্মতে যারা বিদাতপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত রাস্তায় চলতে চায় না, ওদেরকে যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইরকম ভাবে নামাজ পড়া আছে, এইরকম ভাবে করা আছে, তখন অনেকে তাদের বুজুরগানের দিনের দোহাই দেয়, বড়দের দোহাই দিয়ে থাকে। এটা হচ্ছে কিসের উদাহরণ? আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আম্মাইয়াহদি সাওয়িয়ান আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম। সোজা পথে চলার জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ হচ্ছে এইরকম, তার নামাজের ক্ষেত্রে, তার ওজুর ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে, কিন্তু না সে বাঁকা পথে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পথ ছেড়ে দিয়ে অন্য কোন পথে চলাই হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহে, মুখের ভরে চলা, বাঁকা হয়ে চলা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সোজা পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কুদরতের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে যদি এই নিয়ামতগুলি দান করে থাকেন যাতে তার কোন অংশীদার নেই, তাতে যদি এসব ক্ষমতা দিয়ে থাকেন তাহলে তার শুকরিয়া আদায় করা উচিত, প্রথম কথা আল্লাহ পাক বলেছেন। এবং যে আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষমতা দান করেছেন তিনি কি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? এই কথা দলিল হিসাবে পেশ করে আল্লাহ পাক রব্বুল আবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল হুয়াল্লাযী আনশাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আনশাকুম মানে খালাকাকুম, খালাকা মানে সৃষ্টি করা, আনশা ইউনশি মানে সৃষ্টি করা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম আস-সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদেরকে দান করেছেন জাআলা মানে করা, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে দেওয়া, বিভিন্ন অর্থে জাআলা শব্দটি ব্যবহার হয়ে থাকে কোরআনে কারীম ভাষায়। ওয়া জাআলা লাকুম আস-সামা, তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন বা দান করেছেন শ্রবণ শক্তি, সামা শোনার শক্তি দান করেছেন। ওয়াল আবসার, বসারের জমা বহুবচন, দৃষ্টি শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন। ওয়াল আফএদা, ফোয়াদের জমা, ফোয়াদ মানে হচ্ছে কলব, হৃদয়, অন্তর, তত্তালিউ আলাল আফএদা, আছে না কোরআন এখানে ছোট্ট সুরাই, আফএদা ফোয়াদের জমা বহুবচন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তকরণ দান করেছেন, হৃদয় দান করেছেন, এসব আল্লাহ পাক দান করেছেন। কালিলাম মা তাস করুন, তবু তোমরা খুব অল্প শুকরিয়া আদায় করো, একটু অল্প লোকই শুকরিয়া আদায় করে, আর যারাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অল্পই করে। অনেক ফরজে গাফিলতি, সন্নতি তো গাফিলতি আছেই, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গাফিলতি আছে, ফরজেও গাফিলতি। কালিলাম মা তাস করুন, এক যদি দেখা যায় মানুষের সংখ্যা হিসাবে তাহলে অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহ পাকের সাথে কুফরি করেছে। তশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করিও না। অধিকাংশ লোক কুফরি করেছে শিরকের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, অথবা এমন কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমে যা কুফরি তাকলিফ্ত করেছে। আর যারাই আল্লাহ প্রতি ইমান নিয়ে এসছে তাদের মধ্যে আবার অধিকাংশ লোক অল্পই শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের কথা বলছে কালিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা শুক্রিয়া আদায় করো। আল্লাহ পাকের নিয়ামতে যে শুক্রিয়া আদায় হওয়া উচিত, প্রথম তার ফরজগুলি আদায় করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে এসে এটা হচ্ছে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহ পাকের শুক্রিয়া। কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে এসব নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাকের। অমা বেকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন তোমার উপর যা কিছু নিয়ামত হয়েছে তা ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ পাকের শুক্রিয়া যথাযথ এই হইতে হবে যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে চক্ষু দিয়েছেন, যিনি আমাকে আমাকে হিতাহিত জ্ঞান দান করেছেন, ভালো মন্দের পার্থক্য করার আমাকে তৌফিক দান করেছেন, পাগল করেননি, খোড়া করেননি, বধির করেননি, বোবা করেননি, সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে তার হারামকৃত বস্তুগুলি থেকে, বিষয়গুলি থেকে বেঁচে থেকে, নাজায়েজ থেকে বেঁচে থেকে, এবং ফরজ অজেব আদায় করার মাধ্যমে, তারপর সুন্নত মোতাবেক চলার মাধ্যমে, অপছন্দনীয় আপত্তিকর বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে। তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করে থাকো। এখানে একটি লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের তো অনেক নিয়ামত আছে তাই না, শরীরে যদি দেখেন শুধু তিনটি নিয়ামত আছে। আল্লাহ কোনটি নিয়ামতের কথা বলেছেন? প্রথম সামা, শ্রবণ শক্তির কথা। তারপর ওয়ালবাসা আবসার, হ্যাঁ দৃষ্টি শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তারপর ওয়াল আফেদা, হৃদয়ের কথা, অন্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নাকের কথা উল্লেখ করলেন না, নাক বড় নিয়ামত। হাতের কথা আল্লাহ উল্লেখ করেননি, পায়ের কথা উল্লেখ করেননি। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান আছে, জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেননি। যাতে স্বাদ গ্রহণ করছেন, যাতে আপনি কথা বলছেন, বাক শক্তি আছে, সেসবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেননি। কারণ আল্লাহ পাক সবগুলি নিয়ামত এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যেগুলি সবচেয়ে বেশি উপকৃত হন যেগুলি নিয়ামত দিয়ে, সেগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয় মানুষ তার হৃদয় দিয়ে, ভালো মন্দের যাচাই বাছাই করে। আমি এই কাজটা দিনের ক্ষেত্রে তো আছে, দুনিয়ার ক্ষেত্রে নেন, এদেশে যাব না যাব না, এই ব্যবসা করব না করব না, এই চাকরিতে থাকবো না থাকবো না, দেশে যাব না এখানেই থাকবো, তাই না? হৃদয় আল্লাহ ফাকর রব্বুল আলামিন দান করেছেন, অন্তর দান করেছেন, কলব, তা দিয়ে ভালো মন্দ বুঝছেন, ভালোকে গ্রহণ করছেন। আপনার কোন জায়গায় যদি আঘাত হয় তাহলে সেটা অনুভূতি হচ্ছে অন্তরে। এই অন্তরের মধ্যে রয়েছে ইমান, অন্তর থেকে আপনি শির কুফরিকে বের করেছেন, অন্তরে রয়েছে ভালোবাসা, যার জন্য আল্লাহ ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, মুমিনের ভালোবাসা, হ্যাঁ আত্মীয় স্বজনের ভালোবাসা, যাদের ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন। তাহলে এই অন্তর দিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়, উপকৃত হয় মানুষ এই দৃষ্টি শক্তি চক্ষু দিয়ে খুব বেশি, উপকৃত হয় মানুষ এই শ্রবণ শক্তি দিয়ে, হ্যাঁ শোনার শক্তি দিয়ে। যত বিদ্যা হাসিল করে মানুষ, আমরা সকলে কিছু না কিছু পড়াশোনা করেছি, কেউ কম কেউ বেশি, সমস্ত পড়াশোনা ঢুকেছে কোনখান দিয়ে? হ্যাঁ ওস্তাদের কাছে, স্কুলে পড়ে থাকলে আর মাদ্রাসায় পড়লে, হ্যাঁ কোরআন পড়লেও আর হাদিস পড়লেও, ঢুকেছে কান দিয়ে। কানের শক্তি না থাকতো কিছুই ঢুকতো না ভিতরে, শিক্ষার রাস্তা বন্ধ। এই যে আলো আর অজ্ঞতা যে অন্ধকার, আপনি অন্ধকারে থেকে যেতেন, কান দিয়ে ঢুকেছে, অথবা এই চোখ দিয়ে ঢুকেছে, চোখ দিয়ে পড়েছেন, কিতাব দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, পড়েছেন, পড়ার পরে চক্ষু পড়ার পরে তখন তলবে নামিয়েছে ওই কথাগুলি, অন্তরে নামিয়েছে মুখস্থ রাখো, কানে শুনেছেন, সে সরাসরি ওস্তাদের শুনেন, আর ক্যাসেটে শুনেন, সিডিতে শুনেন, যাতেই শুনেন, আজকালকার জামানায় যেখানে শুনেন না, ভালো শুনলেন না মন্দ শুনলেন, ভালোটাকে নামিয়েছেন এবং অন্তরে গ্রহণ করেছেন, আর খারাপকে কান দিয়ে শুনলেও তারপরে অন্তর বিবেক বিবেচনা করেছেন, না এটা খারাপ কথা, এটা খারাপ কাজ, সুতরাং এটা করা যাবে না, এটা মানা যাবে না। দেখেন কত উপকৃত হয়েছেন আপনি এবং আমি, আমরা সকলেই এই তিনটি নিয়ামত থেকে। আল্লাহ পাকে এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তার এহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন আর এক কুদরতের কথা, কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তো সেই সত্তা যার ইবাদত হওয়া উচিত। এগুলি নিয়ামত আল্লাহ পাক এই জন্য উল্লেখ করেছেন যে যিনি এই নিয়ামত দিয়েছেন তার ইবাদত করবে, তাকে সেজদা করবে না অন্য কাউকে করবে, যিনি পেয়েছেন তোমার মত, তার তো সৃষ্টি করেনি। কেউ বলবে যে জিলানি আমাকে কান দিয়েছে, শোনা শক্তি দিয়েছে, জিলানি আমাকে হিতাহিত জ্ঞান দিয়েছে, জিলানি আমাকে আমার দৃষ্টি শক্তি দিয়েছে, একেবারে অন্ধ যাকে আল্লাহ পাক খতম আল্লাহ আলা কুলি অন্তরে আল্লাহ পাক তালা মেরে দিয়েছে, সে বলতে পারে যে আমাকে সন্তান দান করেছে অমুক পীর। তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে যেমন নাস্তিকরা বলে, আমহুমুল খালেকুন অথবা তারা সৃষ্টি করে, কোন মানুষ সৃষ্টি করেছে, কোন শক্তি সৃষ্টি করেছে কোন মানুষ? কুল হুয়াল্লাযী, হে নবী বলে দেন হুয়াল্লাযী, সে আল্লাহ যাতে পাক আল্লাহ সে সত্তা মাবুদ যিনি ইবাদতের হকদার, যারা আকুম ফিল আরদি পৃথিবীতে যিনি তোমাদেরকে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, যারা মানে ছড়িয়ে দেওয়া, একজনকে আল্লাহ সৃষ্টি করেন আদম আলী ইসলাম, দ্বিতীয় সৃষ্টি করেন হাওয়াকে, তারপর আল্লাহ পাক ছড়াতে ছড়াতে ছড়াতে ছড়াতে অসংখ্য মানুষকে ছড়িয়ে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আয়াতগুলি পাঠ করা হয় আপনার সুন্নতে খুতবায়, তার মধ্যে একটি আয়াত আছে সূরায় নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস কত পুরুষ মানুষ দুনিয়াতে, কত রকমের, কত রঙের, বেটে খাতো, শিক্ষিত অশিক্ষিত, চালাক তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক হাত ছাড়া হয়ে গেছে নাকি? আল্লাহ পাক এক জায়গাতে একজন দুজন মানুষ, দশজন বিশজন পঞ্চাশজন দু চারশো থাকলে সামলেছিলেন, আর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, কেউ জাপানে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ কানাডায় আছে, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে চলে গেছে নাকি? আবার আল্লাহ পাকের যখন আদেশ হচ্ছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, তখন মালাকুল মত যাচ্ছে, আবার আল্লাহর কাছে ফিরে আসতে হচ্ছে। ওয়া ইলাইহি তুশরুন, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। হাশরের মাটির জন্য বলা হয়, হাসর মানে জমা করা, একত্রিত করা, সমবেত করা। বাংলা ভাষায় হাসরের মাঠ, হাসরের মাঠ এমন ব্যবহার হয়েছে যে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু হাসর মানে আসলে আরবি ভাষা, ওর মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, সমবেত করা। ওয়া ইলাইহি তুশরুন, এবং তার দিকেই বা তার কাছে তোমাদেরকে সমবেত হইতে হবে। তাহলে তার কাছে সমবেত হইতে হবে, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার জন্য জমা করা সহজ, যে আল্লাহ সৃষ্টি করলেন না থেকে আবার ছড়িয়ে দিলেন, তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করতে পারবেন। এটি হচ্ছে কেয়ামত। যে কেয়ামতকে অস্বীকার করে থাকে, অনেক কাফের মুশরিক, আরবের মুশরিকরা অনেকে পরকালকে অস্বীকার করত, যদিও সকলে অস্বীকার করত না, কিন্তু শুধু পরকালে বিশ্বাসী হয়েও নাজাত পাবেন, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়নি কোন কাফের মুশরিক। জাহেলিয়াতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি মনে করে যে মরার পরে পরকাল আছে, আমরা ভালো কাজ তো করি, আমরা কিছু হজ করি, ভালো কাজ করি, কিন্তু তারা মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত মানতে রাজি হয়নি। তোমাকে রসুল কি করে মানবো? আর রসুল বানিয়ে আল্লাহ কোন বড় নেতাকে বানাই তো। লাউলা নুজিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আল্লাহ পাক তাদের কথা উল্লেখ, তারা প্রস্তাব পেশ করেছিল যদি নবী বানাইতে হয় আল্লাহ পাককে আরবে, তাহলে দুটো বড় শহর আছে মক্কা আর তাই পাশাপাশি, আর এই দুই শহরের বড় বড় নেতারা আছে, তার মধ্যে কোন এক নেতাকে রসুল বানাই তো, আল্লাহ বলছেন যে তোমরা ভাগ করবে, আল্লাহ ভাগ করবে, যিনি দান করছেন তিনি ভাগ করবেন, আহম ইয়াকসিমুন রাহমাত রব্বিক, তোমার রবের রহমত ভাগ বন্টন করার অধিকারী তারা, আমি ভাগ করব, আমি দান করেছি, আমার মনোনয়ন, আমার বাছাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা অনেকে অস্বীকার করত, বলছিলেন যে যারা অস্বীকার করেও নি আখিরাতকে, তারা নবীর রিসালাত মানেনি আর তাওহীদ মানেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেনি, তার বলতো না একেলা না অনেক এলা আছে, আল্লাহ বড় সৃষ্টিকর্তা তিনি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক মাবুদের দরকার আছে, লাতুজ্জা মানাতুবাল এসবের প্রয়োজন আছে। এই কথাই যদি কোন মাজারপন্থী কবর পূজারী বলে যে আল্লাহর আমরা আল্লাহকে মানি কলেমা তো পড়ি, কিন্তু ওলি আউলিয়া পীর মুর্শিদিন এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, এটি ছিল আরবের কোরাইশ বা মুশরিকদের বহুত্ববাদ এবং শিরক। মানা আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা বলতো যে আমরা ওই বড় মাবুদেরই পূজা করি আর এদের যে পূজা করি কি জন্য, ইল্লা লিয়াকরিবুনা আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে, সেই জন্য ওসিলা মাধ্যম। অনেকে তাদের পরকাল অস্বীকার করত, পরকালও কিছু নাই, যেমন নাস্তিকরা আছে পরকাল কিছু নেই, বা মুশরিকদের মধ্যে পরকাল নেই, মানে হিন্দুদের মধ্যে পরকাল নেই, তাদের মধ্যে আছে হ্যাঁ কি বলে ওটাকে জানেন ওদের হ্যাঁ পুনর্জন্ম, যদি একজন ভালো মানুষের জীবনযাপন করে তাহলে আগামীতে আরো বড় মানুষের, শুধুরও ছিল এখন ব্রাহ্মণে জন্মিবে, মহামান অশিক্ষিত ছিল মূর্খ ছিল শিক্ষিত হয়ে একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে জন্ম নেবে আগামী প্রজন্মে 100-200 বছর পর। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ও ব্রাহ্মণ হয়েও আর রাষ্ট্রপতি হয়েও আর প্রধানমন্ত্রী হয়েও আর বড় পয়সাওয়ালা হয়েও শুধু হয়ে জন্ম নেবে, মিথ্যা কথা। এর দ্বারা কোনদিনই হক বাতিল, কে হকে আছে কে বাতিল আছে স্পষ্ট হবে না, মানুষ জানতে পারবে না, কিন্তু আখেরাত যখন হয়ে যাবে হাসরের মাঠে বিচার হয়ে যাবে, হক স্পষ্ট হয়ে যাবে যে কারা হক পথে ছিল, কারা সত্য পথে ছিল, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিনের উপর ধর্মের উপর ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালকে যারা অস্বীকার করেছে তারা চ্যালেঞ্জ করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ পাকের কথা বলে তোমরা চ্যালেঞ্জ করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামত কায়েম করা খুব সহজ। আর তারা বলে থাকে মানে কাফের মুশরিকরা বলে থাকে মাতা হাজাল ওয়াদ, এই যে ওয়াদা বারবার বলছো যে কিয়ামত হবে কিয়ামত হবে, একদিন বিচার হবে, ভালো করো পাবে আর মন্দ করো তার শাস্তি হবে, এই ওয়াদা কখন পুরা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তারা অনেকে ঠাট্টা বিদ্রুপ করত। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও মোহাম্মদ, তুমি যদি সত্যবাদী হও, তোমার সাথী সঙ্গীরা যদি আবু বকর ওমর যারা তোমার সঙ্গী সাহাবী তারা যদি সত্যবাদী হও, কখন দেখাও দেখি বা জানাও দেখি ওর ডেটটা তারিখ কখন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কিয়ামতের তারিখ আমি নবীকে জানাইনি আর নবীর এই ক্ষমতাতেও নেই যে তিনি জানাবেন, আর না জানাতে পারলেই যে কিয়ামত হবে না এমন কথা নাই। আসল বিষয় এই না যে তারিখ বলে দিলেই সেটা সত্য, এটা আসল বিষয় নয়। তাফসীর কারগণ বলছেন যে কোনো কিছুর তারিখ বলে দিলেই যে সত্য শুধু তা না, বরং সত্য বিষয় সেটি যার দলিল প্রমাণ আছে। আল্লাহ পাকে সৃষ্টিগত বহু দলিল প্রমাণ দেখেছ আল্লাহ পাকের একত্বের, আখিরাতের, এবং আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহ পাকের কথা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মুশরিকরা কোনদিন কথা বলতে পারেনি 40 বছর পর্যন্ত, এই মোহাম্মদ জীবনে একবার মিথ্যা কথা বলেছে না পেরেছিল, যদি পারত তাহলে কি তারা এই উপাধি দিত সাদেক আর আমিন, ছিল সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি। কাফের মুশরিকরা তাদের আমানতগুলি মোহাম্মদ সাল্লামের ঘরে জমা রাখতে, হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যে এই আমানতগুলি ওদের দিয়ে দিবেন দুশ্মনদের শত্রুদের যারা খুন করার জন্য বাড়ি ঘেরাও করেছে তাদের, তারপরে বিশ্বাসঘাতকতা করে খেয়ানত করে নিয়ে পালিয়ে যাননি যে তোরা মারবি তোদের সব নিয়ে যাবো, এটু করেন। 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু সম্পর্কে কোন ইশারাও তাদের করার ক্ষমতা হয়নি যে জীবনে একবার কোন একটা খারাপ কাজে জড়িত হয়েছে। আর যখনই বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তোমরা তাতেই মুক্তি পাবে, না হলে কোনো মুক্তি নেই তোমাদের আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর গজব থেকে। তখন বলল সাহিরুন কাযাব, হয় জাদুকর আর না হলে মিথ্যুক, হ্যাঁ মজনুন। এগুলি কি করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, আসলে অন্তর থেকে এ কথা নয়। অনেকের অন্তর থেকে কথা ছিল না, বরং এগুলি শয়তানি ছিল যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কখন একে পাগল বলে দাও হয়ে প্রতিপন্ন করো তাহলে লোকেরা, সমাজের লোকেরা ওকে মানবে না। জাদুকর বলে দাও, জাদুকরের কথা কেউ মানে, মৃত্যুক বলে দাও তাহলে মৃত্যুকের কথা কেউ মানবে। এইভাবে লোকজনকে সত্য থেকে দূরে রাখো। আর কিছু লোক মূর্খ ছিল, ওটা খাই মোটা বুঝে বোঝার চেষ্টা করে না, মনে করে যে হতে পারে যে জাদুকর, হতে পারে যে মৃত্যু, হতে পারে যে পাগলামি করছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা চ্যালেঞ্জ করে, বলে দাও কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর বলে দাও যে তোমাদেরকে আমি তারিখ বলার জন্য আসিনি যে কোন সালে হবে আর কোন তারিখে কিয়ামত হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, চূড়ান্ত জ্ঞান কিয়ামতের, যে কিয়ামত কোন সালে হবে আর কোন তারিখে হবে, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় এই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের নিকটে রয়েছে। আল্লাহ পাক এই জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন সূরা লোকমানের শেষ আয়াতে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমু সাআহ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। পাঁচটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন গায়বের অদৃশ্যের, আর এই পাঁচটি বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে কি বলেছেন বলতে পারেন কেউ? মাফাতিহুল গায়ব, গায়বের চাবি, এমন গায়ব অদৃশ্য যার চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, কেউ জানে না। তার প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে। ইলমুসা, কিয়ামতের একটা নাম হচ্ছে আসা। ইয়াসালুনাকা আনিস সাআ, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আয়ান আমুর সাআ, কখন তা অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলছেন যে এর ইলম একমাত্র আমার কাছে রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন, এবং হে নবী বলে দাও যে আমি তো একমাত্র কি সুস্পষ্ট সতর্ককারী, নবীর সতর্ককারী আর মবিন সুস্পষ্ট, স্পষ্ট ভাষায়, কোনো জড়তা নাই ভাষায়, কোনো অস্পষ্টতা নেই, কোনো বাঁকা কথা নয়, সোজা কথাই বলছি, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি। কাল কিয়ামতে মরে যাওয়ার পরে আর বলতে পারবে না যে হায় আমাদের তো কেউ জানেনি, আমরা তো অজ্ঞ হয়ে গেছিলাম, আমরা জানি না তো কি করে আমরা সংশোধন করব। স্পষ্ট ভাষায় বলতে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, মোহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নাও, তাহলে তাতেই তোমাদের রেহাই রয়েছে, রক্ষা রয়েছে, আখিরাতে বিশ্বাসী হয়ে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাব নাযিল হচ্ছে, বিশ্বাস করে নাও। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র, এর বেশি আর কিছু নয়। আমি না মাবুদ, উপাস্য যে আমার উপাসনা করতে বলছি, আমাকে সেজদা করতে বলছি, আর না আমি গায়বের চাবিকাঠি রাখি যে আমি গায়ব খুলে বলে দেবো যে অমুক তারিখ অমুক সালে কেমন হবে, এসব কথা বলা আমার কাজ নয়, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন ফালাম্মা রাউহু যুলফা, যখন তারা কিয়ামতকে নিকটবর্তী দেখবে, ফালাম্মা রাউহু যুলফা, এই যারা চ্যালেঞ্জ করেছিল, যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, বা এখন আজকালকার জামানায় যারা, আরে পরকাল পরকাল, এগুলো হুজুরদের কথা, এক শ্রেণীর মুনাফিক শ্রেণীর, জন্মগত যারা মুসলমান কিন্তু ইমান ইসলাম বিশ্বাসী নয়, আখেরাতে বিশ্বাসী নয়, তাদের অবস্থা এরকম, অথবা যারা কাফের দিন পরকালে বিশ্বাসী নয়, আর এগুলো কথা, ওই রকম পুনর্জন্মের মতো, হিন্দুদের পুনর্জন্ম আর মুসলমানদের আখেরাতের কথা, দুটোকে একরকম মনে করলো। ওদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ফালাম্মা রাউহু যুলফাতান, যখন কিয়ামতকে নিকটবর্তী দেখবে, এখন কিয়ামতের লক্ষণ ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, দাজ্জাল চলে এসেছে, হ্যাঁ কিয়ামতের আরো যেসব লক্ষণ, বড় বড় লক্ষণ চলে এসেছে, আজিজ মাজু চলে এসেছে, কিয়ামতের বড় লক্ষণ বেশ যেগুলি বয়ান করা হয়েছে, আমার এক একটির উপর এক একটি করে বক্তব্য আছে বেশ কয়েক বছর আগে। সিআত ওয়াজুহুল্লাযীনা কাফারু, তখন কাফের যারা অস্বীকার করেছিল যে কিয়ামত হবে না, পরকাল হবে না, হিসাব নিকাশ আবার কি, নামাজের প্রথম হিসাব হবে, বললেও মুসলমানকে পারা যায় না, প্রথম আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার দিবসে নামাজের 75 নামাজের হিসাব নেবেন, মুসলিমকে বললে মুসলিমের কান ঘামে না, পরোয়াই নেই, বিশ্বাসই নেই না দেখে, তার বিশ্বাস করবেন আল্লাহর আযাব না দেখলে। সালাম্মা রাহু জুলফা, যখন কিয়ামতকে একবার নিকটবর্তী দেখবে, আসন্ন চলে এসছে কিয়ামত এখন, জুলফা সিআত ওয়াজুহুল্লাযীনা কাফারু, এইরকম বেনামাজি যারা কুফরি করেছে নামাজ ত্যাগ করে, আর যারা কাফের কুফুরিকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করেছে, সন্দেহ করাই কুফুরি, সন্দিহান হয়েছে, পরকাল হবে হবে না, এগুলো আল্লাহ জানে, নামে আল্লাহ জানে, আল্লাহর বিশ্বাস তো নেই আসলে, তাই না? এসব লোকের সিয়াত জুহুল্লাযীনা কাফারু, এই কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, চিন্তাই ইহাই হলো কি, আর তো সংশোধনের কোনো উপায় নেই। বড় লক্ষণগুলি কিয়ামতের যে আলামতগুলি রয়েছে এগুলি আসার পরে আর সংশোধনের সুযোগ থাকবে না। জানা আছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা দরজা কতক্ষণ পর্যন্ত খোলা আছে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি, সূর্য পশ্চিম দিক থেকে উঠলে সবাই তওবা করবে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সিয়াত জুহুল্লাযীনা কাফারু, কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে তখন বলা হবে, আল্লাহর ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবেন শাসানিমূলক, হাযাল্লাযী কুনতুম বিহি তাদাউন, এই যে কিয়ামত দেখছো না এখন, এটাই তোমরা চাইতে তলব করতে, তাদাউন মানে ডিমান্ড করতে, তাদাউন তলবন, তলব করতে নবীকে বলতে, বা যারা ভালো লোক তোমাদেরকে নামাজের কথা বলতো, দিন ইসলামের কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতো, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলতো, পরকালে বিশ্বাসী হওয়ার কথা বলতো, না দেখে ঈমান বিল গায়েব অদৃশ্য বিশ্বাসী হওয়ার কথা বলতো, বলতে কখন কি হবে না হবে, দেখা হবে কি, হাযাল্লাযী কুনতুম বিহি তাদাউন, এরই তোমরা দাবি করতে যে দেখাও, এই তো দেখে না এখন, দেখো এখন কি অবস্থা তোমাদের হবে। ফালাম্মা রাআহু যুলফাতান সিআত ওয়াজুহুল্লাযীনা কাফারু ওয়াকীলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে قل أرأيتم إن أهلكني الله ومن يعو رحمنا فمن يجير الكافرين من عذاب عليم এখানে আরেকটি প্রসঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কোরআনে কারীমের প্রসঙ্গগুলি যখন নাজিল হয় তখনকার অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সূরা হচ্ছে মক্কী সূরা, মক্কায় মানুষের সংশোধনের বেশি প্রয়োজন ছিল, শিরক মুক্ত করা, তাওহীদের সংশোধন, তারপরে পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং তাদের ঈমান মজবুত করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি, বিশেষ করে ঈমানের বিষয়গুলি, মক্কী সূরাগুলিকে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের ওই কথা, তারা বলতো তাদের কাফেররা যে আমরা সঠিক পথে আছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল পথে, আমরা বাপ দাদা পূর্বপুরুষের চোদ্দ পিঢ়ি থেকে চলে আসছি, যে রাস্তার উপর চলে আসছি, আর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইলের ওয়ারেস, আমরা কাবার মুতাওয়াল্লি, কাবার খাদেম, আমরা আর কি কোন কথাবার্তা নিয়ে আসো, নতুন কথাবার্তা নিয়ে আসো, ভুল পথে সে আছে। যখন ভুল পথে আছে আল্লাহর অভিশাপ নাম দেওয়ার উপর, যারা তার অনুসারী হয়েছে সাবি বলতো, তারা কি বলতো সাহাবায়ে কেরামদেরকে, সাবি মানে বিধর্মী হয়ে গেছে, বিধীন হয়ে গেছে, সুতরাং তাদের উপর গজব নাযিল হবে। আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে শুনিয়ে দাও যে আল্লাহ আমাকে যদি হালাকু করে দেন আর আমার সাথীদেরকে, নবী সাহেব সাথীদেরকে, অথবা আল্লাহ আমাদেরকে দয়া করেন, তাতে তোমাদের লাভ আল্লাহ কিছু হবে, তোমরা কুফুর অবস্থায় থেকে গেলে, তোমরা যখন কুফুর অবস্থায় থেকে গেলে তাহলে তোমাদেরকে আল্লাহর আজাব থেকে কে রক্ষা করবে, আরে আমরা না হয় মরলাম না হয় বাঁচলাম, আল্লাহ হালাক করলো না হয় দয়া করলো, দুটোর একটাই হবে, কিন্তু তোমাদের কি হবে তোমরা যে কুফুর অবস্থায় থেকে গেলে, ইসলামে এলে না, ইমানে আসলে না, পরকালে বিশ্বাসী হলে না, আল্লাহর তাওহীদ করতে বিশ্বাসী হলে না, তোমরা তো নিজের কিছু ফায়দা করো, নিজেকে উপকৃত করো। তাই আল্লাহ পাকের ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দেন, আরা আয়তু, আচ্ছা বলো তো, ইন আহলাকানি আল্লাহ, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, ওয়ামা মাইয়া, এবং আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন, যারা আমার সাথে রয়েছেন মানে সাহাবায়ে কিরাম, তাদেরকে ধ্বংস করে দেন, যেটা তোমরা আশা করছো যে মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী, এরা যেহেতু ভুল পথে আছে আল্লাহ অবশ্যই একদিন কোনো গজব নাজিল করবে, এদেরকে ধ্বংস করবে, এবং এদের ওপর লাত উজ্জা মানাতের মার পড়বে, খোবালের আমাদের দেবী দেবতার মার পড়বে। বলেন অনেকে আজকাল যদি কোন পীরের বিরুদ্ধে বলে দেন, মাজার বিরুদ্ধে বলে দেন, আক্রোশের বিরুদ্ধে, মাস নামের বিরুদ্ধে, শাহজালাল, এগুলি যারা যাওয়া শির্ক, এরকম কথাবার্তা বললে কখন যে মার পড়বে, পীর বাবার মার পড়বে, একই মুশরিক মুশরিকান আকিদা, মক্কার মুশরিকা এসব আকিদায় রাখতো। তাই আল্লাহ পাক নবীকে বলতে বলছেন যে আল্লাহ যদি আমাকে হালাকও করে দেন এবং আমার সাথী সঙ্গীদেরকে হালাক করে দেন, আর রহমান, অথবা আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক রহমান রহিম, তিনি দয়া করেন এবং আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আর অবশ্যই রেখেছেন আর রাখবেন, ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, তাহলে তোমরা শোনাও যে কে রক্ষা করবে কাফেরদেরকে, আজারা ইউজিরু মানে স্মরণে নেওয়া, পানায় রাখা, রক্ষা করা, এই জন্য আমরা একটি দোয়া বলি, আল্লাহ আজের না মিনান না, বলি না আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। সামাইয়াজিরুল কাফিরিন, কাফেরদেরকে কে রক্ষা করবে মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, কঠোর যে শাস্তি রয়েছে সে শাস্তি থেকে কাফেরদের বাঁচাবে কে? তোমরা তার ঈমান নিয়ে আসলে না, আর আমাদের দুটো একটাই হবে, হয় ধ্বংস করবেন না আল্লাহ হেফাজত করবেন রহম করবেন, আর তোমাদের কি হবে? তোমরা তো কুফর অবস্থায় থেকে গেলে, লাভ তো আর কিছু হলো না। এই কথা আল্লাহ পাক নবীকে বলতে বলছেন তাদেরকে, কুল হুয়ার রহমান, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন রক্ষা করবেন? যখন তার প্রতি ঈমান নিয়ে আসবে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে। কুল হুয়ার রহমান, তিনি তো রহমান দয়াবান, আমান্না বিহি, তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন যে বলে দেন যে আমরা তার প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার সাথী সঙ্গীগণ ঈমান নিয়ে এসেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার প্রতি আমরা আস্থা ভরসা রাখি। ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে আসা মানে শুধু কলেমা পড়া নয়, আজকালকার মুসলিম ঈমান নিয়ে আসার অর্থ বুঝে, ঈমান নিয়ে আসা মানে যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি করা? বিশ্বাস করা। এবং ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে তওয়াক্কুল, ভরসা, আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপর অতিরিক্ত আম মানে ব্যাপক অর্থ ঈমান বলার পরে খাস বিষয়, বিশেষ বিষয় কি? ভরসার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে তো অবশ্যই আস্থা থাকবে, আর যদি আল্লাহর উপর ভরসা দেখেন দুর্বল, তার মানে ঈমান আপনার দুর্বলতা আছে। ঈমান অবশ্যই আপনার, যত ঈমান মজবুত হবে তত বেশি আপনার আল্লাহর ভরসা, আর যদি আল্লাহর ভরসা কম, তার মানে ঈমানে কমজোরি আছে, দুর্বলতা আছে। কুল হুয়ার রহমান আমান্না বিহি, তার প্রতি ঈমান নিয়েছি আমরা, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার উপর আমরা আস্থা ভরসা রাখি। ফাসাতালামুনা মান হুয়া ফি দলালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে। সিন মানে শীঘ্রই, অচিরেই, তাড়াতাড়ি, এই সিন শব্দের অর্থ। তালামুনা জানতে পারবে তোমরা, এই জন্য শীঘ্রই জানতে পারবে বলছি। সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে, হে কাফের মুশরিক, যারা আল্লাহ বিশ্বাসী হও না, পরকালে বিশ্বাসী হও না, অদৃশ্য বিশ্বাসী হও না, না দেখে বিশ্বাস করতে চাও না, মান হুয়া ফি দলালিন মুবিন, কে সুস্পষ্ট ভ্রষ্টতাই রয়েছে, স্পষ্ট গুমরাহিতে কে রয়েছে, ভুল পথে কে রয়েছে, শীঘ্রই তোমরা জানতে পারবে। মতের সাথে সাথে জানতে পারবে, মত চলে আসলে জানতে পারবে, মতের দৃশ্য যখন দেখবে, পৃথিবীতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ ফির দাই রব্বের জিউন, আল্লাহ আর ফেরাবেন না, স্পষ্ট হয়ে গেছে। আর যখন বিচার দিবস কায়েম হবে তখন ভালো করে জানতে পারবে, যখন হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যাবে পাপিষ্ট গুনাগার কাফের বেদিন, আর মুমিনরাকে আল্লাহ পাক রব্বের জান্নাতে দেবেন, ফাসাত আলামুন, তখন স্পষ্ট জানতে পারবে যে কে গুমরাহিতে ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী সঙ্গীরা গুমরাহিতে ছিল, না তোমরা গুমরাহিতে ছিলে। আজকে বিদাত পন্থীদেরকে বলছি, যারা এই মহরম মাসে শোক মাতম করলো আর বুক চাপড়ালো আর কত যে রক্তে রক্তিত করলো নিজেকে, নিজের ছেলে মেয়েদেরকে 1400 বছর ধরে শোক করতে আছে, দুনিয়াতে এই হক আর বাতিলের ফয়সালা হবে না। ফাসাতা আলামুন মান হুয়া ফি দলালিন মুবিন, আজকে যারা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে আছে তাদেরকে বলবো, আজকে মানব রচিত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করছে, কোরআন সুন্নাকে দূরে সরিয়ে দিয়ে, আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিয়ে, তাদেরকে বলবো ফাসাতা আলামুন মান হুয়া ফি দলালিন মুবিন। আজকে যারা বেনামাজি হয়ে আছে আর তাদেরকে নামাজের কথা বললেও গায়েবে বিশ্বাস হয় না যে আল্লাহ পাক কালকে আমাকে প্রথম নামাজের হিসাব নেবেন, নামাজে ফেল হলে আপনার মা বাবাকে সমস্ত টাকা পয়সা সারা জিন্দগির পাঠিয়ে দেওয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না আপনার। আপনার রমজান মাসে রোজা আর নফল আর তাহাজ্জুদ আর হচ্ছে ওই আপনার তারাবি আর কিয়ামুল লাইল, এসব কোনো কাজে আসবে না, সারা বছর আপনি নামাজ পড়েন, শুধু মৌসুমি এক মাসের নামাজি। ফাসাতা আলামুন, সেদিন শীঘ্রই জানতে পারবে, যেদিন মৌত আসবে বা হাসর মাঠে বিচার দিবসে, মান হুয়া ফি দলালিন মুবিন, কে স্পষ্ট গুমরাহিতে ছিল, স্পষ্ট গুমরাহিতে তোমরা ছিলে, না আর কে স্পষ্ট গুমরাহিতে আছে। এইভাবে প্রত্যেক বক্র পথে যারা চলে তাদেরকে বলবো যে যারা বাঁকা পথে আছো এখনো সোজা পথে এসো, না হলে সেই দিন ফাসাতা আলামুন মান হুয়া ফি দলালিন মুবিন, স্পষ্ট গুমরাহিতে কারা আছে, ভুল পথে কারা আছে, তারা তখন টের পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতের সাদ করেছেন তার এক মহান কুদরতের কথা এবং তার এক বড় নিয়ামতের কথা, যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন। কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন? পানি দিয়ে। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ আমি সৃষ্টি করেছি পানি থেকে কুল্লা শাই এবং তার সাথে সাথে হাই আল্লাহ লাগিয়েছে প্রত্যেক জীবন্ত বস্তুকে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি সৃষ্টি করেছি বা ব্যক্তিকে সৃষ্টি করেছি বা বিষয়কে সৃষ্টি করেছি শুধু ব্যক্তি না বস্তুকে আল্লাহ পাকরম বলছেন যাতে জীব আছে যাতে প্রাণ আছে এমনকি ঘাস লতা পাতা হাই এখন যে গজিয়ে উঠেছে আল্লাহ পাক পানি ছাড়া সৃষ্টি করেননি পানি ছাড়া কোনদিন আপনি আপনার চাষাবাদ করতে পারবেন না আপনার ফসল আসবে না আপনার রেজিক আসবে না আপনার খাদ্য আসবে না ওই যে আল্লাহ মিয়াল মাই কুল্লা শাইইন হাই আল্লাহ পাক এই কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন কুল হে নবী মানুষকে জানিয়ে দাও আর আয়তু মাচ্ছা বলো তো আর আয়তু মানে তোমরা দেখেছো কি শাব্দিক অর্থ কিন্তু এর ভাব অর্থ কোরআনে কারিমের ভাষায় তোমরা দেখেছো শুনেছো জেনেছো তাহলে বলো আর আয়তু আচ্ছা বলো তো তোমরা ইন আসবাহা মাউকুম গাওরা তোমাদের পানি যদি যে ভূমি রয়েছে জমিন রয়েছে জমিনের গভীরে চলে যায় গৌরান মানে গভীরে চলে যাওয়া ইন আসবাহা মাউকুম তোমাদের পানি যদি পৃথিবীর গভীরে চলে যায় জমিনের গভীরে চলে যায় একবারে নিচে পানি নেমে গেল আপনারা যে বছরে বৃষ্টি কম হয় সে বছরের অবস্থা দেখেছেন কিনা শ্যালো মেশিন দিয়ে পানি বের করার চেষ্টা করছে পানি উঠে না টিউবওয়েল আছে টিউবওয়েলে চাপছে পানি উঠে না এইরকম অনেকে এরকম দৃশ্য হয়তো দেখেছেন অথবা শুনেছেন আমার আমার জন্মে 41 বছরের মধ্যে আমি এরকম দেখেছি বা শুনেছি তো আল্লাহ পাক রব্বুল আর সামান্য আছে আশেপাশে পানি একটু দূরে চলে গেছে তাতে এই অবস্থা হয়েছে তাই আল্লাহ পাক যদি আরো যদি ভূগর্ভে নামিয়ে দেন আরো ভূগর্ভের গভীরে যদি নামিয়ে দেন কুল হে নবী বলে দেন তাদের আর আয় তুম আচ্ছা বলো তো ইন আসবাহা মা হুকুম গাওরা তোমাদের পানি যদি ভূগর্ভের গভীরে চলে যায় সামাইয়া তিকুম বে মাই মাইন তাহলে কোন ব্যক্তি রয়েছে কোন ক্ষমতা রয়েছে সমান রয়েছে ইয়া তিকুম তোমাদের কাছে নিয়ে আসবে বে মাই মাইন প্রবাহমান পানি মা পানি আর মাইন বলা এমন পানি যেটা চলমান বা প্রবাহমান দেখবেন যেগুলো পানি নিচে থেকে উঠে সেগুলো বয়ে যায় তো এই প্রবাহমান পানিকে কে নিয়ে এসে দিতে পারে আর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পানি হচ্ছে প্রবাহমান পানি পুকুরে পানি পরিষ্কার না থেমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন নয় ময়লা আবর্জনা পড়তে আছে ওখানেই জমি আছে যদি ময়লা আবর্জনা যদি না থাকি নাও ফেলে তবুও ধুলো বালি এই সেই খড় কোটা লতা পাতা গাছের পাতা পুড়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নদীর পানি দেখছেন হ্যাঁ প্রবাহিত পানি পরিষ্কার অধিকাংশ সময় তারপরে মাটির তলা থেকে যে পানি উঠছে প্রবাহমান পানি সে পানি কত পরিষ্কার আল্লাহ পাক রব্বুল বলছেন যে কোন শক্তি আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে এসে দিতে পারে আর এই পানি ছাড়া তোমাদের জীবন চলতেই পারে না অচল অবস্থা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়ার রহমান ওই রহমান দয়াবান ছাড়া আর কেউ এই পানি নিয়ে এসে দিতে পারে না সুতরাং সে আল্লাহ ছাড়া কার ইবাদতবন্দী করবে সে আল্লাহ ছাড়া কার কাছে চাইবে সে আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করবে সে আল্লাহ ছাড়া কার উপর আস্থা ভরসা করবে সে আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান নিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন অতীতে যা ভুল হয়েছে আল্লাহ পাক আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমানকে আমাদের মজবুত করে দেন আমাদের গায়েবের ঈমানকে আল্লাহ পাক আরো যেন মজবুত করে দেন আমাদের আমলকে সুন্দর করার জন্য তৌফিক দান করেন এখান থেকেই সূরা মুলকের তাফসীর শেষ হলো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরা তুল কালামের তাফসীর শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল করিম বোঝার এবং তার দ্বারা আমাদের সংশোধন করার তার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার এবং আমাদের নিজেদের নিজের জীবনে সংশোধন করার নিজের সৎ আমলের তৌফিক যেন দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের আত্মীয় স্বজনদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান আমলের তৌফিক দান করেন যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে সময় আছে 15 মিনিট যদি কোনো প্রশ্ন থাকে তো দিতে পারেন লিখে দিলে ভালো হয় তাতে যাতে হইচই না হয় কারো দিলে দেন অসুবিধা নেই একটা প্রশ্ন মুখে হোক আর লিখে আমাদের ভাই আবু হানিফা সাহেব জিজ্ঞেস করছেন মাদ্রাসা পড়া লোক তো মাদ্রাসার অবস্থা জিজ্ঞাসা করছেন যে বিকালবেলা মাদ্রাসায় খতম পড়া, কিসের খতম? খতমে ইউনুস, খতমে ইউনুস এর বিদাত, ইউনুস আলাইহিস সালামের দোয়া এত লাখবার পড়তে হবে, এটা কোন হাদিস আছে? মান জালাল্লাহু বিআমিন সুলতান আজকে জামা মসজিদের খতিব বারবার এই আয়াতটি রিপিট করছিলেন, হ্যাঁ বারবার এই আয়াতটি রিপিট করছিলেন যে আল্লাহ পাকের কোন দলিল নাজিল করেননি। তাহলে আমাদের জন্য দলিল সেটি যার দলিল আল্লাহ পাক নাজিল করেছেন, সেটা দলিল। আর মানুষ করছে মাদ্রাসায় খতম হচ্ছে বা কোন ওজিফার কিতাব আছে সেটি দলিল নয় যদি কোরআন এবং হাদিসে না থাকে। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনিও করেন বালা মুসিবত আসেন, অথবা এমনি করেন আপনি যখন তখন করেন, কিন্তু তার জন্য একটা কোর্স করবেন যে এত হাজার বার এত লাখ বার এক মজলিসে খতম দিতে হবে, এটি বিদআত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। সকাল বিকাল আল্লাহ পাকে ডাকো, সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সে নির্জনে দোয়া করেন, আপনার যে কোনো দোয়া করেন বিদআত নয়, কারণ এটি নফল ইবাদতবন্দী করছেন। কিন্তু যখন আপনি ওর কোর্স বেঁধে নেবেন যে এতবার অমুক দোয়াটি পড়বো, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। মসজিদের ভিতরে বিক্রি না হওয়া উচিত, নবী সাল্লাম বলেছেন যে বরকত হয় না মসজিদে বিক্রি করলে, বা তোমরা বরকতের দোয়া দিও না, সুতরাং মসজিদের বাইরে বিক্রি করবেন যা কিছু হোক। সাধারণত অন্য দুনিয়ার কিছু বিক্রি করে না, হয়তো কোনো কিতাব বা এইরকম হয়তো বিক্রি করছে যারা, তারা তো বলছে যে মসজিদের বাইরে হলেই ভালো। একবার প্রশ্ন করেছেন যে হাশরের ময়দানে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে হুকুম করবেন জাহান্নামকে নিয়ে আসার জন্য, তখন তারা শিকল শিকলাবদ্ধ জাহান্নামকে টেনে নিয়ে আসবেন এবং তা দেখে মানুষ এত ভীত ভয় হয়ে পড়বে, এবং তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ে ভীত হয়ে দৌড় দিবেন, এটা কি সত্য কিনা, নাকি তথ্য সবটাই মিথ্যা? এহলে জাহান্নামকে লাগাম লাগিয়ে নিয়ে আসা হবে এই হাদিস সহিহ, বাকি শেষ কানে বিশ্লেষণ দিতে হবেন আল্লাহ আলাম। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর এবং সমস্ত আম্বিয়া বলবেন রব্বে সাল্লিম সাল্লিম, আল্লাহ আমার হেফাজত করো হেফাজত করো, সহি সালামত রাখো, ওই শব্দ এতে এসেছে, আপনি একটু অন্য ভাষায় লিখেছেন রব্বে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, বলবেন কালাম ও রসুল ইয়াউমায়েদিন রব্বে সাল্লিম সাল্লিম। বুখারী হাদিস গত কিছুদিন আগে পড়ে গেছি আমি হাদিসটা, আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো, জি সবাই নিজের নফসি নফসি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে সেজদে পড়ে তখন সুপারিশ করবেন, কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কালাম রসুল বলা হয়েছে, আল্লাহ বলবে আল্লাহ তুমি হেফাজত করো। জি জান্নাত এবং জাহান্নাম কয়টি? এক ভাই বলেছেন জান্নাত আটটি এবং জাহান্নাম সাতটি। আটটি সাতটি এসব নয়, আটটি দরজা আছে জান্নাতের বলা হয়েছে, আর জাহান্নামের সাতটি স্তর আছে বলা হয়েছে। আর স্তর মানে যে সাতটি জাহান্নাম আলাদা আলাদা, এটা না, স্তর বলা হয়েছে, তার মধ্যে নিম্ন স্তর আছে, মধ্য স্তর আছে, বিভিন্ন স্তর আছে। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালে মিনান নার, মুনাফিক যারা অন্তরের কপট, মুনাফিক মানে একদিন ওয়াদা খেলাপি করলো আপনাকে টাকা দিতে চেয়েছিল, ভাই তোমাকে 1000 টাকা ধার দেওয়ার দিতে বলে, তুমি তো মুনাফিক জাহান্নামের একবার নিচে থাকবে। হ্যাঁ সুবিধাবাদী, আপনাকে টাকা দিলে মনে হচ্ছে মুনাফিক একেবারে জাহান্নামের নিচে নামিয়ে দিবেন, তাই না? এইরকম নয়, বরং আকিদার যারা বিশ্বাসের মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি হলে খুশি হয়, কিন্তু হয়তো দুনিয়ার স্বার্থে নেতৃত্বের স্বার্থে অথবা নিজের জানমালের হেফাজতের জন্য মুসলমান হয়ে গেছে বা ইসলামের দাবি করে, এরকম মোনাফেক যুগে যুগে অনেক থেকেছে মুসলিম সমাজে। যেমন মদিনার মোনাফেক রাইসুল মোনাফেক মনিক মোনাফেকদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল লাবিন মোনাফেক ছিল, তো এদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। আর এর লক্ষণ হচ্ছে যে ইসলামের ক্ষতি হলে খুশি, এটা নামাজি লোকের খুশি হলে খুশি, ক্ষতি হলে খুশি, এটা ভালো মানুষের বিপদ আপদ হলে খুশি, মুসলিম উম্মতের ক্ষতি হলে খুশি, আর কাফের যদি জয়ী হয় তো তাতে খুশি, এগুলো হচ্ছে মুনাফিক আকীদার বিশ্বাসের মুনাফিকের লক্ষণ। কারবালায় হোসেন রবি আল্লাহ তালান শহীদ হিসেবে এই তারিখে, আর এইরকম শাহাদাতের ঘটনা অনেক হয়েছে, সুতরাং এর জন্য আমাদের করণীয় কিছু নেই। তিন দিন শোক পালন হয়েছে, তিন দিন অনেক আগে পার হয়ে গেছে, তারপরে ইসলামে কারো শোক পালন করা নেই। এবং কারবালার শহীদের ঘটনা চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত অনেক বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন, আপনারা কি জানেন না? জানেন নবী করিম সাসাম শহীদ হয়েছেন, জানেন না জানেন না কিসে শহীদ হয়েছেন? বিশে ইহুদি যে খাইবারের সময় বিষ দিয়েছিল নবী করিম সাসাল্লাম, তখন আল্লাহ পাক রব বলেন যেহেতু তার রেসালাত এখনো কমপ্লিট হয়নি, মানব জাতি বন্ধের মেসেজ পৌঁছানো এখন কোরআন নাজিল করে মানুষকে জানিয়ে দেওয়া এখন শেষ হয়নি, আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে তখন রক্ষা করে দিলেন। কিন্তু নবী সাল্লামের এন্তেকালের সময় বারবার বলছেন নবী সাল্লাম যে ওই যে তিন বছর আগে খাইবারে ওই ইহুদি মহিলা যে আমাকে বিষ দিয়েছিল, সে বিষের আপনার এত মানে তার প্রখরতা ছিল এবং বিষের চাপে মনে হচ্ছে আমার সব সেরা উপসেরাগুলি ছিঁড়ে গেল, এবং তাতে রাসূলুল্লাহ শহীদ হয়েছেন। শাহাদাতের মর্যাদা অনেক উঁচু মর্যাদা, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমাদের নবী ইহুদিদের হাতে শহীদ হয়েছেন, আর যদি আজকে কেউ ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে তাহলে তার কি অবস্থা? স্ত্রীর সাথে রাগ করে কথা না বললে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন চার মাস, তার বেশি নয়। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, যারা ইলা করবে মানে শপথ করবে, এটা হচ্ছে শপথ করা যে তোমার সাথে কসম করে বলছি এতদিন কথা বলবো না, তাহলে চার মাস ব্যাস, চার মাস পরে আপনাকে দুইয়ের এক করতে হবে। কিছু কিছু আবার আমাদের দেশের ভুল ফতোয়া দানকারী লোকেরা আছে যে চার মাস রাখলে অটোমেটিক নিয়ে তালাক হয়ে যাবে, এই ফতোয়া ভুল কিন্তু, শুনে রাখেন ভাবকেরা, কারণ অনেকে মাদ্রাসা ভাবলোক আছেন ওইগুলোতে মানে ওই ঢুকে আছে ভুল ফতোয়া ঢুকে আছে মগজে। চার মাস পরে শরীয়তের বিধান হচ্ছে এখন তুমি একটা করো, হয় নিয়ে আসো ফিরিয়ে কসম শেষ করো, নিয়ে আসো ফিরিয়ে, আর না হলে তালাক দাও। আর এইরকম ঝুলিয়ে রাখতে পারো ছয় মাস ধরে কথাও বলবো না, কসম করে আছি যোগাযোগ করবো না, না চলবে না, হ্যাঁ বিয়ে এক করতে হবে, ফেরাতে হবে না তালাক দিতে হবে চার মাস পরে। বর্তমান যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে এই শিক্ষা ব্যবস্থা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো কিনা, আর যে তা না হয় তাহলে বাচ্চাদেরকে ওইসব মাদ্রাসা পড়ানো যাবে? কওমি মাদ্রাসা আম ভাবে কি করে বলবো, তার মধ্যে কিছু ভালো মাদ্রাসা থাকতে পারে, কোরআন সুন্নাহ শিক্ষা থাকতে পারে, আর বেশ কিছু শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ সিলেবাসে ভেজাল ভরা আছে, তৌহিদের শিক্ষা নেই, আকিদার সহি আকিদার শিক্ষা নেই, এর অভাব, সহি জয়ীফ জাল হাদিসের কোন শিক্ষা নেই, সেই জন্য জাল হাদিস বয়ান করে তাদের আলেমরা সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও, আরে চীনে কোন কালে কোন মাদ্রাসা ছিল বলুন দেখি, হ্যাঁ যে চীনে তুমি এলিম শিখতে যাও, তো এইসব শিক্ষা ওইসব মাদ্রাসা থেকে এসছে যেখানে হাদিসের সহি জয়ীফের কোন যাচাই হয় না, যে নিজেকে চিনল সে রবকে চিনল, মানে আরাফা নাফসা ফাকাদ আরাফা রব্বহু, মিথ্যা কথা যাও কথা বলো, নিজেকে চিনলে রবকে চিনল, নিজেকে তো অনেকে চিনে বুদ্ধিমান ভু, আল্লাহকে চিনতে পারলে নামাজি পড়তে পারলে না, তো বলো না, তো এইরকম বহু হাদিস আছে, আউয়াল মা খালাক আল্লাহু নূরি, প্রথম আমার নূর সৃষ্টি করলেন, জাল মিথ্যা কথা, কোন হাদিসের কিতাবে নেই, না সহি না জয়ীফ, জাল মিথ্যা কথা, সহি হাদিসে আউয়াল মা খালাক আল্লাহুল কালাম, প্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন আর তকদীর লিখতে বললেন, তো এইরকম বহু জাল কথাবার্তা পড়ায়, কারণ সেখানে ওই সিলেবাসে সহজেই পড়াবার কোন ব্যবস্থা নেই। সুতরাং সিলেবাস গুলি 50-100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে ওই ইংরেজদের জামানায় তৈরি হয়েছে, তার সংস্করণের দরকার আছে, 10 বছর পর পর, 5 বছর পর পর স্কুল কলেজের সিলেবাস চেঞ্জ হয় মডিফাইড হয়, আর মাদ্রাসার ওই রাখা আছে ফার্সি, তো ফার্সি এখন ফার্সি পড়াবার কোন যুক্তি আছে, আমাদের নামা পড়ল ফার্সি বুলেস্তা বুস্তা করেন না মাদ্রাসায়, কি কারণে পড়েন ফার্সি, আর ফার্সি শুনাবেন আপনি এতে ওয়াজে ওয়াজে এসে বাঙালিদেরকে ফার্সি শোনাবেন, হ্যাঁ বাঙালিদেরকে যারা আন্দোলন করলে উর্দুর বিরুদ্ধে উর্দু সঙ্গে মুজে কুচ মিলে ইয়া না মিলে ও আমি ও সাই মিলে জো আল্লাহ মিলে, কিছু বুঝলেন না, কি দরকার উর্দু ফার্সি ওইসব বাদ দিয়ে আপনি বাংলা থেকে সরাসরি যদি আরবি শিখতে চেষ্টা করতো তো আমাদের বাঙালি আলেমের আরো ভালো আলেম হইতো এবং অনেক কিছু লিখতে পারত, অধিকাংশ আলেম বাংলার ইয়াতি আরবি কিছু বুঝে তো বাংলা বোঝে না, লাই লাহা ও লাই লাহা ও লাই না, আরবি গভীর পণ্ডিত হইল না বাঙালি পণ্ডিত হইতে পারলো কোন দিকের হইল না, যার ফলে মোল্লার দড় মসজিদ কথাটি ওই ফিট হয়ে গেল, মসজিদ আহমদি ছাড়ার কোন কাজ করার যোগ্য থাকলো না, কিন্তু যদি ভালো আরবি শিখে আসতে পারে একটা কোম্পানিতে মজুর হয়ে ট্রান্সলেটার হয়ে ম্যানেজমেন্টে এসে পাসপোর্টের দেখাশোনা আরবিতে কোনটা লেখা আছে বাংলা অনুবাদ করবো ইংলিশে অনুবাদ করব, এটা যদি করতে পারতো আমাদের মৌলভী সাহেবগুলো যদি একটু নতুনত্ব নিয়ে আসতো, নতুনত্ব যদি নিয়ে আসতো সিলেবাসে, তাহলে মৌলভী সাহেবগুলো বেকার বড় বড় কোম্পানিতে এসে ট্রান্সলেটার অথবা সেক্রেটারি অফিস সেক্রেটারি তারপরে ওই ম্যানেজমেন্টে পাসপোর্টের বিভিন্ন কাজে লাগতে পারত। ভালো কিছু মাদ্রাসা আছে আমি জানি, সেসব মাদ্রাসা থেকে এসে এরকম বেশ কিছু ছেলে যারা ভালো ইংরেজিতে ভালো আর তার সাথে সাথে আরবিতে ভালো, তারা ভালো পোস্টে কাজ করছে, ওই মসজিদে কোথাও খুলতে হবে অথবা ক্লিন কোম্পানিতে, কোনো প্রয়োজন নেই। এইরকম যোগ্যতা তৈরি করার মতো ব্যবস্থা নেই, খামাখাই এমন কিছু তৈরি করলেন না, এদিকার হলো না ওইদিকার হলে এখন এসে একটা মসজিদ ধরতে হবে, আর একটা গাড়ি কেনা না হয় মাদ্রাসার টিপ মারতে হবে, দেখেন এই অবস্থা হয়ে আছে। কেন এইরকম অবস্থা হবে? মাদ্রাসায় পড়লাম, হয় এই এলমের চর্চা করব, চর্চা করে মানুষকে দাওয়াত দেব, আর আল্লাহ পাকের ইজিকের কোন রাস্তা খুলবেন, আর না হলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য, যাতে দুনিয়াকে উপেক্ষা করে থাকাও যাবে না, কারণ দুনিয়া করতেই হবে আপনাকে, একদিন না একদিন দুনিয়াতে নামতেই হবে দিনকে ঠিক রেখে। সুতরাং মাদ্রাসার সিলেবাসগুলি যদি একটু চেঞ্জ করা হয়, কিছু যদি টেকনিক্যাল কিছু শিখিয়ে দেওয়া হয়, এবং তার সাথে সাথে পড়াটা মডার্ন আরবিক নতুন আরবিগুলো একটু ভালো করে পড়া হয়, গ্রামারই পড়াইতে থেকে গেল আর আরবি ভাষায় বলতে পারেন না, মাদ্রাসা ফারিক হয়ে এসে আনাফিরু আনাফিক কালাম, এটা আরবি নাকি আনাফিরু আনাফিক কালাম, শুদ্ধ আরবি শিখাইতে হবে, আরবি আরবির সাথে সৌদির সাথে শুদ্ধ আরবি মাদ্রাসা বলে এসে বলেন না, ফিরু ফি এজি ফি সরিয়েজি আনা এজি আমি এজি আনতে এজি হবে না আনতা তেজি হবে, হ্যাঁ আর আনা এজি হবে না আনা আজি হবে, না হেন এজি না না হেন নাজি হবে, তো এগুলো জিনিসের কেন তামি জেলেন না, এই জন্য যে ভালো করে বলা হয়নি তাহলে। সুতরাং সিলেবাসের অবশ্যই কি আছে মানে কাটছাঁট করার প্রয়োজন আছে, কিছু ভালো বলি রাখতে হবে আর তার মধ্যে কিছু সংযোজন করতে হবে ভালো জিনিস, যাতে আমাদের ছেলেরা মাদ্রাসা পড়ে বেকার না থাকে, মাদ্রাসা ছেড়ে দিনও করতে পারে আর দুনিয়াও করতে পারে। এক ভাই লিখেছেন যে আমি তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলাম কিন্তু এখন আর করি না, এখন আরেক তাবলিগ ভাই আমাকে বলেছে যে সূরা ইয়াসিনের একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করে না, এই সম্পর্কে আমি তাকে কি জবাব দেব? তোমরা তাদের অনুসরণ করো মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তোমরা তাদের অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না, বিনিময় গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এবং এখানে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আমি আয়াতটা পড়ে দিচ্ছি সূরা ইয়াসিনের, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির, এই না যে তাদের বলা হয়নি, ওই ব্যক্তির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান লা ইয়াসআলুকুম আজরান তোমাদের কাছে এ করে তোমাদের কাছে চায় না যে টাকা দাও পয়সা দাও, কোনখানে আপনাকে বলা হয়েছে ইসলামিক সেন্টারে আসছেন তো যে টাকা দাও তাহলে তোমাকে ক্লাসে বসতে দেবো, হ্যাঁ টাকা দাও তাহলে নামাজের মশলা বলবো, গোটা দুনিয়া থেকে ঘুম হারাম করছে রাতে 11টা 12টা ফজর পর শুরু করে টেলিফোন করতে, কোনখানে বলা আছে তোমার মশলার উত্তর দিবে পয়সা দিলে, পয়সা না দিলে উত্তর দেবো না, তো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা আছে, এখানে বলা হয়নি যে একদল বেরিয়ে পড়েছে আর ওই দল যেহেতু তোমাদের কাছে আর পয়সা টয়সা নেয় না আর খুব দেখাতে যে খুব সাদা সিধা তাদের আখলাক আমল আখলাক চরিত্র বেশ ভালো এটা কোনো সন্দেহ নেই আর ওদের অনুসরণ করে, এই কথা বলা হয়নি, তাহলে এটা তো 60 বছর আগে পয়দা হলো, তাহলে এই 1400 বছরে কাদের বলা হয়েছে আয়াত, আয়াতটা কি এখন 60 বছর আগে নাজিল না 1400 বছর আগে নাজিল হয়েছে, তাহলে এতদিন পর্যন্ত এত আমল করেছে না করেনি সাহাবাই কেরাম তাবেইনরা, হ্যাঁ তখন কেমন করে আমল হয়েছে আয়াতের উপর? বোঝা গেল যে আয়াতের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তোমাদের কাছে কোন পারিশ্রমিক চান না, তার অনুসরণ করো, আর তার অনুসরণ তার ইন্তেকাল করে করতে হলে কোরআন হাদিসের অনুসরণ করো, কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী, কোন হাদিস আছে যে কবরের কাছে গেলে আর দুরুদ পড়লে হাত বেরিয়ে চলে আসে, কোন হাদিস আছে বল? ফাজাইল আমলে আছে, তাহলে ওদের অনুসরণ করবেন না কোরআন হাদিসের অনুসরণ করবেন বলেন দেখি, কিতাবে মাল্লা ইয়াসআলুকুম আজরান মানে ফাজাইল আমল অনুসরণ করো যাতে হাত বেরিয়ে চলে আসে, ওয়ালাইকুম সালাম জব চলে আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে নবীর কবরের কাছে ওয়ালাইকা সালাম, শত শত জায়গায় ফাজাইল আমল আছে, এর অনুসরণ করতে বলা হয়েছে, কোন হাদিস আছে যে মা এসাকে একবার ওয়ালাইকুম সালামের জবাব এসছে, তার চাইতে প্রিয় আর কে ছিল নবীর কাছে, ফাতেমা 6 মাস বেঁচে থাকে নবীর পরে, কোনখানে ফাতেমাকে ওয়ালাইকুম সালামের জবাব এসেছিল যে বেটি তোমাকে ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আবুবকরকে কোনখানে, আবুবকর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি উম্মতের আছে কে বলেন দেখি, কোনখানে ওয়ালাইকুম সালাম জবাব এসেছে, ওই আহমদ রেফাই বিদাতি মিশরের তার জবাব এসেছে, আর জিলানি জিলানি পেয়েছে আহমদ রেফাইয়ের ঘটনা বয়ান করেছে ওয়ালাইকুম সালাম জবাব এলো আর হাত বেরিয়ে চলে এলো, না গেল মুসাফা করতে, এটি মুসাফারে 90,000 লোক মুসাফা করলো, 90,000 লোক যদি মুসাফা করে তো সবাই দিনের মতো জানবে, আবার শুধু একটা বিদাতি কিতাবে কেন থাকবে, বুঝতে পারছেন না? নব্বই হাজার লোক যদি নবীর হাত দেখে থাকেন তাহলে শুধু একটা কিতাবে সীমিত থাকবে, দুটো কিতাবে সীমিত থাকবে, না সকল উম্মত সাক্ষী দেবে যে হ্যাঁ নবীর হাত দেখা গেছে, আর শুধু ওই একবারই দেখা যাবে আমাদের ভাই যখন মেসর থেকে আসলো তখন আর দেখা যাবে না নবীর হাত, আগেও গেল না পরেও গেল না। এসব বিদাতি কথাবার্তা ফাজাইল আমল আছে বলতে কিছু বাধ্য করলেন, সেই জন্য বললাম, না হলে ফাজাইল আমলকে কিছুটা আলোচনা এর আগে হয়ে গেছে, যথেষ্ট আলোচনা বলে শুনলেই কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো। কে আপনাকে বলছে যে আমার মতো কোনো ব্যক্তির বা অন্য কোন ব্যক্তির অনুসরণ করে, কখনো বলি না। তবে আমাদের মতো যে কোনো ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের কথা যদি শিখতে পান, যে এখানে নির্ভেজাল কোরআন হাদিসের কথা, যে কোনো জায়গায় যাবেন ওখানে শিখবেন, নির্ভেজাল কথাবার্তা, ভেজাল নয়, নির্ভেজাল কথাবার্তা যেখানে পারবেন শিখবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন তার সাথে সাথে পড়বেন, এবং নবীর রাস্তায় চলার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে নবীর রাস্তায় চলাও, আমি আব্দুল্লাহ রাস্তায় চলতে চাই না, আব্দুর রহমানের রাস্তায় চলতে চাই না, ইলিয়াস সাহেবের রাস্তায় চলতে চাই না, মতিউর রহমান রাস্তায় চলতে চাই না, অমুক তমুকের রাস্তায় চলতে চাই না, আমি চলতে চাই নবীর রাস্তায়, তোমার তোমার নবীর কলিমা পড়েছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করুন আল্লাহ তৌফিক দেয় কিনা দেখেন, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দেবেন। এরকম তথ্য কে বলেছে আপনাকে যে কারো যদি হাওয়া খারিজ হয়, হ্যাঁ আর গন্ধ হলো না শব্দ হলো না, তাহলে হাওয়া খারিজ হওয়ার একই থাকে তাহলে হবে, কিন্তু সন্দেহের উপর আমল করতে হবে না বলা হয়েছে হাদিস, হাদিস আছে লায়ান সারে ভাত পায়াসমা সৌতান বিহান, হাদিসের খবর রাখেন শুনেন হাদিস, অতক্ষণ ফিরবে না, সন্ধ্যে সন্ধ্যে লাগছে যে পেটটা আমার গ্যাস গ্যাস করছে আর ফুসফুস করছে, কিছু বের হলো না, বের হলো না, আওয়াজও শুনতে পেলেন না, আর কোনো গন্ধ পেলেন না, তার আর অন্তরে একই না হয় না, তখন বলা হয়েছে না তুমি নামাজ চালিয়ে যাও, কিন্তু যখন দেখবেন যে না আমার আওয়াজ হয়নি গন্ধ হয়নি, কারণ হয়তো পায়খানা কষ্ট কাঠিন্য না থাকলে পায়খানাতে গন্ধ হবে না হয়তো, কিন্তু আপনার একই হচ্ছে যে না অবশ্যই হাওয়া খারিজ হয়েছে, আর খারিজ হয়ে গেছে, কিন্তু যখন সন্দেহে পড়ে আছেন অশ্বাসা, তখন বলা হয়েছে শয়তানের অশ্বাসের অনুসরণ করিও না, বুঝতে পেরেছেন, এই হচ্ছে উদ্দেশ্য, নিশ্চিত হইতে, এক কথা নিশ্চিত হইতে হবে যে আমার উজু নষ্ট হয়ে গেছে তখন নামাজ ছাড়বেন, আর যতক্ষণ নিশ্চিত হননি সন্দেহ সন্দেহ কি জানি মনে হয়েছে যে কি হইল না হইল, তাহলে আপনি নামাজ ছাড়িয়েন না, এটা হচ্ছে হাদিসের অর্থ, হাদিসের তাফসীর ব্যাখ্যা না বুঝে যদি আপনি ব্যাখ্যা করেন তবে মদিনার বেশ কিছু ফজিলত আছে, তার মধ্যে যদি নেক আমল করার লোক হয় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহ পাকের কাছে, কিন্তু বেআমল লোকের জন্য নয়, বেনামাজি চার রক্ত নামাজি ফজর পড়তো না আর মদিনায় মাফ হয়ে যাবে, মক্কা যদি মাফ হলো না আবু জাহাল আবু লাহাব, তাই না, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দাফন কোথায় হয়েছে, মদিনায় হয়েছে, আর আল্লাহ কোরআনে কি বলছেন সিদ্দার কি লাস সালিম নামার জাহান্নামের নিম্ন স্তরে ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক থাকবে, তাহলে আসল বিষয় এই না যে আমার মদিনায় মরলেই বেশি ভাগ্যবান হয়ে যাব, নেক আমলের সাথে মরতে হবে, পাঁচ অক্ত নামাজে কোনো ত্রুটি নেই, রোজায় কোনোদিন ত্রুটি নেই, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলেছেন, হারাম খান না, হারাম দেখেন না, হারাম শোনেন না, আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ তাআলা যদি তার সাথে সাথে মদিনায় মত হয়ে যায় তো ভাগ্যবান, হ্যাঁ তার সাথে সাথে উপরন্তু যদি মদিনায় মত হয়ে যায় তো সে সৎ লোকের ভালো মানুষের, তাহলে ইনশাআল্লাহ তাআলা ভাগ্যবান। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সময় শেষ হতে যাচ্ছে, দোয়া চেয়েছেন আমাদের কয়েক ভাই, দোয়া চেয়েছেন, অপারেশন করেছেন, কেউ আরো অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন শিফা দান করেন তাদেরকে, আল্লাহ পাক রব্বুল যেন গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদের রোগের আরোগ্য দান করেন। ফিতর আলোচনা হয়ে গেছে, ফিতর আলোচনা হয়ে গেছে, জি আবার ফিতর আসবে নয় মাস পর, তখন আছে অতি আছে পাঠিয়ে দেবেন, এক দেড় ঘন্টা আলোচনা আছে ফিতরা, সম্মিলিত মোনাজাত আমাদের দেশে এতদিন ধরে চলে আসছে, এত তাড়াতাড়ি সবকিছু উঠে, ওর চাইতে বড় বিদাত উঠান কবর মাজার বলি উঠান আগে, মোনাজাত এখনো উঠাবার সময় হয়নি। এখন প্রথম যেটা উঠাইতে হবে সেটাই পাকা কবর, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে, লক্ষ লক্ষ কবর আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে আল্লাহর সামনে, এটা প্রথম উঠাইতে হবে। এই আন্দোলনটাতে যদি কামিয়াব হয়ে যান তো কমপক্ষে যদি কিছু বিদাতি হোক মারে জান্নাত পাওয়া যাবে, কিন্তু এই মাজার পূজা করে জান্নাত পাওয়া যাবে না। কেউ যদি সম্মিলিত মোনাজাত করেও চলে যায় আর সে সঠিক জানত না অথবা পেরে উঠতে পারেনি এখনো সমাজের চাপে বিদাতিদের চাপে, তো আল্লাহ হয়তো মাফ করে দেবে, কিন্তু এই কবর মাজার পূজা কখন আল্লাহ মাফ করবে না শিরকের গুনাহ। তা আমাদের বড় রোগ শরীরে থাকতে ছোট রোগে চিকিৎসা করলে হবে, নাকে সর্দি আর পেটে ব্যথায় থাকতে পারেন না, কোন ওষুধ দেবেন মন্দির রাজি হবে না, আর 2 লাখ লোককে তো সামলানো আরো বিপদ, হইচেই করে উঠবে একেবারে। হক জানা দরকার নাই, সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের দেশে বাস করি, আমাদের সংখ্যা বেশি, আমরা মোনাজাত পার্টি বেশি, তাই না? মুশকিল তো এটা।